إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين مهان الله سمست برسنسا جل الله رب العالم أشهد رحمته মাহে রমজান মোবারক 1436 হিজরি শেষ করে আমরা শাওয়াল মাসে পৌঁছেছি। আজকে শাওয়াল মাসের 15 তারিখ। আমরা আমাদের যে ধারাবাহিক তাফসীর জুমার পরে হয়ে থাকে প্রতি সপ্তাহে, এই তাফসীর ইনশাআল্লাহ তাআলা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন, সে অনুযায়ী চলার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, আর কোরআন সুন্নার দিকে দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন ইখলাসের সাথে। প্রত্যেক ভাই যারা দিন শিখছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ নিজ এলাকায় গিয়ে, দেশে গিয়ে, অঞ্চলে গিয়ে দায়ী হওয়ার তৌফিক দান করেন। হক কথার দাওয়াত দেওয়ার আল্লাহ পাক যেন ইমানি এবং অন্যান্য যেসব শক্তি রয়েছে সেসব শক্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের তাফসীর হবে সূরা ইউনূসের শুরু থেকে। সূরা ইউনূস, এই সূরার নাম নামকরণ হয়েছে এই সূরার আয়াত নম্বর 98 ইউনূস আলাইহিসসালামের ঘটনার একটি অংশ শুধু, একটি অংশ। তা হচ্ছে কোন জাতির জন্য আল্লাহ পাকের আসমানি আজাব বা জমিনী আজাব, দুনিয়ার পার্থিব আজাব এসে যাওয়ার পর, অথবা সেই জাতি আজাবকে দেখে নিল, দেখে নেওয়ার পরে আজাব কোন জাতির সরেনি, যে কোনো জাতিকে ধ্বংস করা হয়েছে, একমাত্র ইউনূস আলাইহিসসালামের জাতি ছাড়া, যারা আল্লাহর আজাবের লক্ষণ অবলোকন করেছিল, দেখে ফেলেছিল, তারপরেও তাদের তওবাই, তাদের ইখলাসে এবং তাদের আল্লাহ পাকের দিকে একগ্রতার সাথে ধাবিত হওয়ায় আল্লাহ পাক তাদের অপরাধকে মাফ করেছেন আর আল্লাহ পাক সেই আজাবকে সরিয়েছেন। এই একটি আয়াত রয়েছে আয়াত নম্বর 98 সূরায় ইউনূসের, যাতে ইউনূস আলাইহিসসালামের কথা বলা হয়েছে। আর নাহলে গোটা সূরা যদি পড়ে আপনি শুরু থেকে শেষ পড়েন তো ইউনূস আলাইহিসসালামের ঘটনা পাবেন না। আর লম্বা করে ঘটনা বর্ণনা করা হয়েছে মূসা আলাইহিসসালামের। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে, মক্কী জীবনে নাযিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কী জীবনে যেসব আয়াত বা সূরা নাযিল হয়েছে সেগুলির বিষয়বস্তু প্রতিটি সূরার শুরুতে প্রায় আমি বলে থাকি যে এগুলির বিষয়বস্তু তৌহিদ অথবা রেসালাত। রেসালাতের দুটি দিক, একটা হচ্ছে রাসূল, রাসূল সম্পর্কে জ্ঞান দেওয়া মানব জাতিকে, আর রাসূলের কাছে যা আসে তা হচ্ছে ওহি, ওহি সম্পর্কে জ্ঞান দেওয়া, সে কোরআনে করিম হোক অথবা আগের আম্বিয়া রসুলগণের ওপর যেসব গ্রন্থ রাজি নাজিল হয়েছে সেগুলির বিষয় হোক, হচ্ছে রেসালাত। আর একটি বিষয় হচ্ছে আখেরাত, আখেরাতের বিষয়ে, কারণ আখেরাত সম্পর্কে তারা হয় বিশ্বাসই করত না অথবা তাদের অস্পষ্টতা ছিল, কোন ক্লিয়ার ধারণা ছিল না, বা ভ্রান্ত ধারণা, যেমন হিন্দুদের ভ্রান্ত ধারণা আখেরাত পরকাল বলে কিছু নাই। হ্যাঁ, পুনর আগমন আছে, হ্যাঁ, বা পুনর্জন্ম আছে, বারবার করে একটি প্রাণী বারবার জন্মিতে থাকে, কখনো মানুষে জন্মে, আর মানুষের বিভিন্ন স্তর আছে, আর সৎ লোক হলে সে যে সমাজের যারা দলিত ওদের ধরেন যারা ডোম চামার মেথর তারাও ব্রাহ্মণ হয়ে জন্মিতে পারে, মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি হয়ে জন্মিতে পারে, আর মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি যদি অসৎ হয় তাহলে তাদের সে ডোম চামার দলিত হয়ে জন্মিবে আগামী জন্মে, অথবা অন্য কোন পশু হয়ে, হনুমান বানর কুকুর শৃগাল হয়ে জন্মিবে। এইসব ভ্রান্ত বিশ্বাস হিন্দু ধর্মের। দিনে ইসলাম একমাত্র দিন, আল্লাহ পাকে নাজিলকৃত দিন, কারণ সেটি আল্লাহর পক্ষ থেকে মানুষের তৈরি করা নয়। আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে সমস্ত মানুষের সার্বিক কল্যাণের জন্য, যার ফলে এতে আখেরাত মানুষের মতের পরে জীবন সম্পর্কে বিষয়গুলি একেবারে ক্লিয়ার স্পষ্ট এবং যে বিষয়গুলি আখেরাত সম্পর্কে বলা হয়েছে সবগুলি যুক্তিসঙ্গত, সবগুলির পেছনে হেকমত রয়েছে, আল্লাহ পাকের হেকমতে বালেগা রয়েছে। সেখানে স্পষ্ট দেখতে পাবে যে কে অপরাধী আর অপরাধীর শাস্তি হল, কে ভালো কাজ করে গেছে দুনিয়ায় সে ভালো ফলাফল পেল, ঠিক না? আখেরাতে এটা স্পষ্ট হবে। কিন্তু হিন্দুদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস যদি আপনি ধরে নেন তাতে কোন সময় স্পষ্ট এইভাবে চলতেই থাকবে। কেউ কারো সম্পর্কে জানে এই লোকটা আমার দাদার উপরে জুলুম করেছিল, বাপের উপরে জুলুম করেছিল, আমার বাপকে খুন করেছিল, অথবা জাতির বড় জালেম ছিল, সেই জন্য সে চণ্ডাল হয়ে জন্মেছে, সে গরু ছাগল হয়ে জন্মেছে, সে কুকুর শৃগাল হয়ে জন্মেছে, শুকুর হয়ে জন্মেছে, কিছু তো বুঝতে পারছি না। যে শুকুরটা কোন যুগে কোন মানুষ ছিল, ব্রাহ্মণ ছিল না কি ছিল, বোঝা যাচ্ছে না যে কোথায় আল্লাহ পাকের সুবিচার হচ্ছে না হচ্ছে স্রষ্টা। কিন্তু দীন ইসলামে আল্লাহ পাকের আদল ইনসাফ হচ্ছে, সুবিচার হচ্ছে, এটা আখেরাতে স্পষ্ট হয়ে যাবে। আখেরাত সম্পর্কে যদি এগুলি কথা বলতে যাই তো কথা অনেক লম্বা হয়ে যাবে। বলতে চাইছি যে আখেরাত সম্পর্কে কোন জাতি মুসলিম ছাড়া বা আম্বিয়া রসুলগণের অনুসারী খালেস অনুসারী ছাড়া, ইহুদি নাসারা খালেস অনুসারী নাই, বিকৃত ধর্ম তারা নিজের মন গড়া, তাতে অনেক কিছু মিশিয়ে দিয়ে আসল তাদের আজে আম্বিয়া রসুলগণ নিয়ে আসা ধর্ম ছিল তাকে বিকৃত অনেক দূরে চলে গেছে তাদের আদর্শ থেকে। আসল যে দিন আল্লাহ নাজল করে যে কোন নবী রসুলগণের ওপর, সেসব দিনে এসব আকীদা বিশ্বাসগুলি একেবারে স্পষ্ট, কোন অস্পষ্টতা নেই। তো এগুলি হচ্ছে মক্কি জীবনের সুরার বিষয়বস্তু, কারণ এগুলির সংশোধনের প্রয়োজন। আখিরাতের প্রতি বিশ্বাস হলে সততায় ফিরে আসবে, অসৎ কথা কাজ ছাড়বে, পাপ জুলুম অত্যাচার ছাড়বে, আল্লাহর প্রতি আল্লাহর তৌহিদ, তৌহিদের প্রতি বিশ্বাসী হলে শিরক, হ্যাঁ মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, সৃষ্টি পূজা ছাড়বে, রাসূলের প্রতি বিশ্বাস, রেসালাতে বিশ্বাস, ওহিতে বিশ্বাস হলে নিজের খেয়াল খুশি চলবে না, অথবা নিজের বড়রা বলছে, আমার বংশের সর্দার বলছে, অথবা দেশের শাসক বলছে, সেই জন্য যা বলছে তাই গরু ছাগলের মতো তাই মেনে চলবে না। আল্লাহ নাজিল করে বিধান যা রাসূলের প্রতি নাজিল হয়েছে সেই অনুযায়ী জীবন যাপন করব। এগুলি হচ্ছে মৌলিক মানুষের সংশোধনের বিষয়, যেগুলির মাধ্যমে কাফির, অমুসলিম, অবিশ্বাসী যারা তাদের সংশোধনের দিক প্রথমে। সুতরাং আল্লাহ পাক রব্বুল্লাহ যেখান থেকে শুরু করলে মানুষের আসল সংশোধন হয় সেখান থেকে শুরু করেছেন, আর তারপরে সালাতের বিষয় পরে এসছে, জাকাতের বিষয় তারপরে এসছে, সিয়াম রোজার বিষয় তারপরে এসছে, হজ তার উপরে এসছে, হেজাব এসছে পরে, বহু হারাম জিনিস ছিল যেগুলি দীর্ঘ সময় পরে হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে মদিনায়, মক্কায় হারাম করা হয়নি, হেজাব ফরজ করা হয়েছে মদিনায়, সিয়াম ফরজ করা হয়েছে মদিনায়, হজ ফরজ করা হয়েছে মদিনায়, এইভাবে দিনের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণভাবে নাজল করেছেন, দিনকে কমপ্লিট করেছেন। এই সুরার কোন একটি বিশেষ বিষয়বস্তু নেই, বরং এই বিভিন্ন বিষয়বস্তুগুলি রয়েছে, তৌহিদের বিভিন্ন দিক, তৌহিদের রুবুবিয়াতের কথা কয়েকটি আয়াত গেলে, বরং তৃতীয় আয়াত থেকে তৌহিদের রুবুবিয়াত আল্লাহর কাজের কথা, আল্লাহ পাক কি করেন, আল্লাহ পাকের কুদরতে কামেলার কথা শুরু হবে, তারপর এলাইহি মারজিউকুম আখিরাত পরকালের কথা শুরু হবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে, তার দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে যেসব বিষয়গুলি রয়েছে আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের সাদ করেছেন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আলিফ লাম রা, এগুলিকে হুরুফে মুকাত্তা বলা হয় আরবি ভাষায়, মানে বিচ্ছিন্ন অক্ষর, যেগুলি সম্পর্কে সাহাবারাও জিজ্ঞেস করেননি, রসুল্লাহ বলেননি এগুলির উদ্দেশ্য, এগুলি কি জন্য আল্লাহ নাজল করেছেন, এগুলি কোন শাব্দিক অর্থ অথবা শর্ট ফর্ম, এগুলি যেমন শর্ট ফর্ম আজকাল হয়ে থাকে, বিভিন্ন ভাষায় শর্ট ফর্ম ব্যবহার করে থাকে, এরকম কিছু নয়, বরং এগুলি দিয়ে আল্লাহ ফাকর রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন। এই একটি যতগুলি কথা বলা হয়েছে, অনেক কথাই বলা হয়েছে বিভিন্ন তাফসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, এরকম বড় বড় যেসব তাফসিরগুলি রয়েছে অনেক কথা বর্ণনা করেছে, কিন্তু সবগুলি খেয়াল খুশি কথা তাফসির কারদের মুফাসসিরিন, সবাই নিজের নিজের কল্পনা জল্পনা এইসব কথাবার্তা বলেছে। যতগুলি কথা বলা হয়েছে এগুলির ব্যাখ্যায় বিচ্ছিন্ন অক্ষর আলিফ লাম মিম হোক আর কাফ হোক আর কাফা ইয়াইন সাদ হোক যেগুলি হোক, এক অক্ষর বিশিষ্ট হোক, দুই অক্ষর বিশিষ্ট হোক, তিন অক্ষর বিশিষ্ট হোক, চার অক্ষর বিশিষ্ট হোক, পাঁচ অক্ষর বিশিষ্ট হোক, এইরকম ভাবে কোরআনে কারিমের বিভিন্ন সুরায় শুরুতে রয়েছে। সবগুলিতে নেই কিন্তু বেশ কিছু সুরা শুরুতে রয়েছে। এগুলো উদ্দেশ্য হয় চ্যালেঞ্জ করা জাতিকে যে আলিফ লাম রা আলিফ লাম মিম এগুলি দিয়ে তো কোরআনে কারিম আল্লাহ নাজল করেছেন, নতুন কোন অ্যালফাবেট নেই, নতুন কোন শব্দ অক্ষর নেই যেগুলি দিয়ে, বর্ণ নেই যেগুলি দিয়ে আল্লাহ কোরআন নাজল করে, সেই জন্য কোরআনের মোকাবেলা করতে পারো না এমন কথা নাই। তাই কোরআনের প্রতি বিশ্বাস করো আর না হলে চ্যালেঞ্জ গ্রহণ কর, নিয়ে আসো এইরকম বাক্য তৈরি করে নিয়ে আসো, এই একটা উদ্দেশ্য, এটা অনেকটা যুক্তিসঙ্গত আল্লাহ আলম। দুই নম্বর কথা হচ্ছে যে মানুষের মধ্যে শখ পয়দা করা, তশরিক যেটাকে বলা হয়, নতুন কিছু দেখলে মানুষ সেই দিকে কি হয় আগ্রহী হয়। যদি যদি ডেলি যে রুটিন রয়েছে রুটিন মাফিক চলতে থাকেন বলতে থাকেন তাহলে মানুষ কিন্তু ওইরকমই এর আগে ওইরকম দেখেছি ওইরকম ওইরকম, হ্যাঁ, কিন্তু একটা নতুন যখন একটা ভঙ্গিমা আপনি গ্রহণ করবেন তখন মানুষ হবে সজাগ হবে, এটা মানুষের স্বভাব। তো এটা একটা উদ্দেশ্য বলা হয়েছে। আরবরা এই তাদের শের হোক পদ্য হোক অথবা নাসর হোক গদ্য হোক কোনটাতে এইরকম বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করাই অভ্যস্ত ছিল না, এরকম কোন প্রচলন ছিল না, তারা তাদের কাসিদা তো কখনো এরকম শব্দ অক্ষরগুলি ব্যবহার করত না। নতুন তরিকায় যখন কোরআনে কারিম নাযিল হয় শুনে আরে কি বলছে রে আলিফ লাম রা আলিফ লাম মিম কি বলছে দেখি শুনি। কিছুদিন আগে আমি কিন্তু এগুলো বলতে গিয়ে বলেছি যে আজকাল যে এই পোস্টারগুলি দিচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বিজ্ঞাপনগুলি দিচ্ছে কিনা, কিন্তু তাতে নতুনত্ব নিয়ে আসে, দেখতে বিশ্রী লাগছে, নোংরা লাগছে, একটা ছবি দিয়েছে কিন্তু তারপর ওটা দিয়েছে দেখাবে কি দিয়েছে রাজু, তাই না? তারপরে ভাষা সুন্দর সুন্দর অলঙ্কারপূর্ণ ভাষা, ফাসিয়ার বালিক ভাষা, শুদ্ধ সহি শুদ্ধ ভাষা না মাতৃভাষা, কিভাবে লিখেছে তোমার ওইদিকে একটু আগ্রহটা বেশি হবে, কারণ একটা সিলেটি লোকের সিলেটি ভাষা যদি সিলেটি ভাষা সবাই শুনবে, হ্যাঁ নোয়াখালী ভাষা যদি নোয়াখালী লোক ওই সবাই শুনবে, চিরাগের ভাষা শুনবে আজব লাগবে, আপনাদেরকে যদি ওই শোনে মনোযোগ দিয়ে শুনবেন, কেরালা ভাষা এখন যদি শোনা কি বলতে শুরু করেছে রে, সবাই কিন্তু ঘুমাচ্ছিলেন কিন্তু এখনই কেরালা ভাষা যদি শুরু হয়ে যায় হড়মড় হড়মড় হড়মড় শুরু হয়ে যায় সবাই কিন্তু জেগে উঠবেন, তাই কিনা? মানুষের মধ্যে তশরিক শখ পয়দা করা আগ্রহ পয়দা করা এটাও উদ্দেশ্য হতে পারে আল্লাহ আলম। এই কথাগুলি বারবার ফিরাচ্ছি আর দেশে না ফিরিয়ে এরপরে বলব আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি হচ্ছে আল কিতাবুল হাকিম, কিতাব গ্রন্থ, আল হাকিম মানে বিজ্ঞানময়, বিজ্ঞানময় গ্রন্থের আয়াত সমূহ যেগুলি এই সূরা ইউনুসে আমি আল্লাহ নাজিল করছি আল্লাহ পাক বলছেন, সেগুলি হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত সমূহ। এগুলি আয়াতের কোন কথা আদেশ নিষেধ অথবা আল্লাহর কাজ যা কিছু আল্লাহর রুবুবিয়াতের সাথে সম্পর্কিত হোক, আল্লাহ আসমা সিফাত নাম গুণাবলীর সাথে সম্পর্কিত হোক, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তাওহীদে উলুহিয়াত ইবাদত সম্পর্কিত হোক, আদেশ নিষেধ হোক, সে সৃষ্টিগত আদেশ হোক আওয়ামের কৌনিয়া হোক অথবা শরীয়তগত আদেশ হোক আওয়ামের শরিয়া হোক, সবগুলি হচ্ছে বিজ্ঞানময়। আল্লাহ পাকের শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান হচ্ছে বিজ্ঞানপূর্ণ যুক্তিপূর্ণ, আর প্রত্যেকটি সৃষ্টিতে যা ঘটছে তাও হচ্ছে বিজ্ঞানপূর্ণ। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আকানা লিন্নাসে আজাবান, মানব জাতির জন্য কি আশ্চর্যের বিষয় হয়ে গেছে, কি আন আওহায়না ইলা রাজুলিন মিনহুম, যে তাদের মধ্য থেকে একজন পুরুষ লোকের কাছে আমি ওয়াহি করেছি, এটা আশ্চর্যের বিষয় হয়ে গেল, এটা কোন আশ্চর্যের বিষয় হয়ে গেল যে কেন তোমাদের মধ্যে একজন পুরুষকে আমি মনোনীত করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তার কাছে ওয়াহি করলাম। তাহলে রিসালাতের প্রতি ইমানের দিকে আহ্বান করা হচ্ছে, ওহি বিধানের দিকে ইমানের দিকে আহ্বান করা হচ্ছে। ইলা রাজুলিন মিনহুম, এই আয়াতগুলিতে এক একটি শব্দে আপনি গভীরভাবে চিন্তা করেন, রাজুল বলা হয়েছে, বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পুরুষদের কাছে ওহি নাজিল করে, কোন মহিলা নবী হয়নি, সুতরাং কেউ যদি বলে যে মারিয়াম নবিয়া ছিলেন, আসিয়া নবিয়া ছিলেন, এটি বাতিল আকিদা, ভুল কথা। আর একটি আকিদা শুনেন, বিদাত পন্থীরা, আমাদের ভারত বাংলাদেশের বিদাত পন্থীরা বলে নবী নূরের বইটা, তারও খণ্ডন আছে, রজুল পুরুষ মানুষ, নর আর নারী, পুরুষ আর নারী, হ্যাঁ সব আদম সন্তান কিনা, বানু আদম না, আদম সন্তান, আর ও আদমও আদম কিসের তৈরি, মিন্তু রাব, আদম খালাকাহু মিন তুরাব, আল্লাহ বলছেন যে আদম আলাই সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আদমের ছেলে মেয়েদেরকে রজুল আর ইমরা বলা হয়, পুরুষ অথবা নারী বলা হয়। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন রজুল বলেছেন, তার মানে তিনি আদম সন্তান, আদম মাটি থেকে, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হ্যাঁ বাপের সূত্রে, আদমের সূত্রে মাটির তৈরি, নূরের তৈরি নয়, বিদাতি কথা। বরং তার সাথে সাথে কেউ যদি বলে যে নূরুল্লাহ, আল্লাহ নূরের তৈরি, তাহলে আল্লাহর অংশীদার স্থাপন করল নবীকে, হ্যাঁ আল্লাহর অংশ বানিয়ে দিল, রুহুল্লাহ আল্লাহ রুহ, অথবা ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলে খ্রিস্টান যদি মুশরিক হয়, তাহলে কোন বিদাতি মুসলিম যদি নূরুল্লাহ আল্লাহ নূরের অংশ বিশেষ যদি নবীকে বলে, তাহলে সে মুশরিক হবে না? এত অবিচার কেন যে খ্রিস্টান ওই অপরাধ করলে মুশরিক হয়ে যায় আর মুসলিম করলে সাত খুন মাফ হয়ে যায়? কখনই অবিচার করবেন না। তাদের মধ্য থেকে একজন পুরুষের কাছে আমি ওহি করেছি, এটা আশ্চর্যের বিষয়, আন আনযারিন নাস, এই মর্মে ওহি করেছি। তাহলে নবীর কাজ কি ছিল, কি ওহি করেছেন, ওহির মৌলিক বিষয় কি ছিল? বলছেন আন এই কথা, এই মর্মে আন আনযারিন নাস, যে মানব জাতিকে সতর্ক সাবধান করো, যে পথে আছে সতর্ক সাবধান করে, থামো স্টপ, থামো এই পথ আর চলিও না, শিরকের পথে, কুফরের পথে, পাপের পথে, অন্যায়ের পথে, হ্যাঁ কুপ্রবৃত্তির পূজার পথে, খেয়াল খুশি যেদিকে ইচ্ছা সেদিকে চলছে, যেমন পূজা তেমন, যেমন উপাসনা তেমন, মন হইলি হইল, এইরকম চলবে না। আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে, আল্লাহ যেইভাবে বলেছেন সেভাবে চলতে হবে। আর আল্লাহ বলেছেন নবী রসুলগণের মাধ্যমে, রসুলকে পাঠিয়েছেন, আন আনযারিন নাস, মানুষকে সতর্ক করো যে এইভাবেই চলতে থাকলে সাবধান সাবধান, জাহান্নাম সামনে রয়েছে, অবস্থা মারা গেলে। তাহলে যারা কাফের অবাধ্য তাদেরকে সতর্ক সাবধান এনজার করতে বলা হয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, দেখেন এই আয়াতে এনজার আর তাবশির দুটো বলা হয়েছে, আনজার এনজার থেকে সতর্ক সাবধান করা, সাবধান কাকে করে, যারা অপরাধ, এই সাবধান তুই, তার মানে অপরাধে কোনদিকে গিয়েছ তুমি, সাবধান, এই কাফের মুশরিক সাবধান, এই বেনামাজি সাবধান, এই পাপিষ্ট সাবধান, সাবধান। এটা লোক আল্লাহ ভীরু, মুত্তাকি, তৌহিদ প্রতিষ্ঠাকারী, কোরআন সুন্নাহর অনুসারী, সাবধান, কি দোষ করলাম, সাবধান, ঠিক না? তা আল্লাহ বলছেন না, ওদেরকে সাবধান, ওদেরকে আবশ্যিরিল্লাযীনা আমানু, আর সুসংবাদ দিয়ে দাও হে নবী, ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাসী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবশির ছিলেন আর মুনজিরও ছিলেন, বশীরও ছিলেন আর নজিরও ছিলেন, সুসংবাদদাতা এবং সতর্ককারী। কি সুসংবাদ মুমিনদের জন্য, আর শুধু ঈমান নয়, ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ আয়াতগুলিতে কি বলেছেন, ওয়া আমিলুস সালেহাত বলেছেন, বলেছেন না বলেন নাই, ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালেহান, ঈমানের সাথে নেক আমলের কথা বলেছেন। আর যেখানে বলেননি, যেমন এই আয়াতে শুধু ঈমানের কথা বলা হয়েছে, তার মানে এই যে শুধু ঈমানের দাবি করে জাতিতে মুসলিম হলে জান্নাত পেয়ে যাবে আর সুসংবাদ পেয়ে যাবে না, যখন শুধু ঈমান বলা হয়েছে তাতে ঈমান দাখিল আছে, তার অন্তর্ভুক্ত হচ্ছে ঈমান, আমল, তার ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আমল, আর এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যখন একজনকে মুমিন বলবেন যে মুমিন, তার মানে মুমিন মানে শুধু অন্তরে বিশ্বাস রাখে নাই, অন্তরে বিশ্বাস আছে আর জবানে কলমার স্বীকৃতি দেয় আর কাজেও পরিণত করে, সে হচ্ছে মুমিন। মুমিন মানে না যে বিশ্বাসী শাব্দিক অর্থ, সুতরাং অন্তরে বিশ্বাস আছে, এরকম মেলা হিন্দুর বিশ্বাস আছে, মেলা ইহুদি নাসারার বিশ্বাস আছে যে ইসলামটাই ভালো দিন, তাহলে তারা মুসলিম হয়ে যাবে নাকি, কখন না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম, আল ইকরারু বিল লিসান, আর তাসদীক বিল জিনান, অন্তর থেকে কি করা, বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিল লিসান, আর জবান দ্বারা অঙ্গীকার করা, স্বীকৃতি দান করা, শাহাদাত দেওয়া, আর ওয়াল আমাল বিল আরকান বা বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা, আমল করা। তো যেখানে ঈমান বলা হয়েছে আমলও তারও অন্তর্ভুক্ত রয়েছে। ওবাশশারিল্লাযীনা আমানু, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, এই মর্মে আমি নবীকে পাঠিয়েছি। আন্নাল্লাহুম কি সুসংবাদ দেবে? আন্নাল্লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সুউচ্চ মর্যাদা রয়েছে। কাদাম শাব্দিক অর্থ কাদাম মানে পা হয়, হ্যাঁ কদম, আর সিদক মানে সত্যতা, কাজেব বা কিজব, কাজেব আর কিজব দুটাই ঠিক না, একটা ঠিক, কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাজেব সূরা ইউসুফ বলেছেন। হাফেজ তো আয়াতে দলিল ফেসকে দিল, তা আয়াতে যদি কাজেব থাকে তার মানে কিজবটা কি গলত? আমি এটুকু জানতে চাইছি, গলত না দুটাই ঠিক, শুনে রাখেন ভালো করে। কাজেব আর কিজব দুটোই হচ্ছে ফাসিহ, মানে দুটোই শুদ্ধ ভাষা, তবে কাজেবটা হচ্ছে আফসাহ, অধিক শুদ্ধ, কাজেবটা হচ্ছে অধিক শুদ্ধ, শুদ্ধ ভাষা দুটোই কিন্তু একটা অধিক শুদ্ধ। আন্নাল্লাহুম কাদামা সিদকিন ইনদার, তাদের জন্য সুউচ্চ মর্যাদা রয়েছে, এটা হচ্ছে ভাব অর্থ কাদামা সিদক, সুউচ্চ মর্যাদা, সত্য থেকে নিয়ে গেল মর্যাদায় কাদম, আর মর্যাদা ওখানে তার কদম পৌঁছবে, মানে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে, সুউচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। যেমন সূরা কামারের শেষ আয়াতগুলিতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিন আল্লাহ ভীরুরা কোথায় থাকবে? বহু জান্নাতে আর নহরে থাকবে। ফি মাকআদি সিদকিন, ওখানে আল্লাহ কি বলেছেন? এখানে কাদামা সিদকিন বলেছেন, ওখানে মাকআদি সিদকিন, ওখানে বলা হয়েছে সুউচ্চ মর্যাদা ভাব অর্থ। মাকআদ মানে বসার সিট, এটা হচ্ছে মাকআদ সিট, আপনার যে যে জায়গায় বসে আছেন আপনার সিট, এই এটা আমার জায়গা, এটা আমার সিট, এটা হচ্ছে মাকআদ মানে সিট। আজকাল প্লেনে যদি মাকআদ বলা হচ্ছে, সিট কি মাকআদ বলা হচ্ছে না বাসে যে কোনো ট্রেনে, আরবিতে মাকআদ বলা হচ্ছে। ফি মাকআদি সিদকিন মানে সত্য, আর মাকআদ মানে বসার জায়গা, কিন্তু ভাব অর্থ হচ্ছে হ্যাঁ ফি মাকামিন আলিয়িন, সুউচ্চ স্থানে, সুউচ্চ মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন অধিষ্ঠিত করবেন আল্লাহ ভীরুদেরকে। ইন্না মালিকিন, এবং রব্বুল আলামিন যিনি একমাত্র মালিক, তার নিকটই আল্লাহ পাককে নিকটবর্তী হবে জান্নাতে। মুক্তাদির যিনি সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান, তার নিকটবর্তী হবে এবং তাকে দেখবে, সেই দিন তার দর্শনে ধন্য হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনীতে লেখা হয়েছে যে তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার জেলে ইন্তেকাল হয়েছে, জেলে ইন্তেকাল, তো জেলে ইন্তেকালটা খারাপ জিনিস নয়, খারাপ হচ্ছে যে আপনি পাপী হয়ে যদি জেলে ইন্তেকাল করেন, অপরাধী যদি জেলে ইন্তেকাল করেন, আর যদি আলহামদুলিল্লাহ ভুল হইল তওবা করে নিয়েছেন, ইসলাম করে নিয়েছেন, অথবা আলহামদুলিল্লাহ ভুল হয়নি, নির্দোষী কিন্তু জবরদস্তি আপনাকে জেলে ঠেলে দেওয়া হয়েছে, তাহলে এগুলি হচ্ছে সুন্নাতুল আম্বিয়া এবং সুন্নাতুল উলামা, আম্বিয়াদের সুন্নত, ইউসুফ আলাইহিস সালামের সুন্নত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জেলে চাইতে বেশি কষ্ট রাখা হয়েছে, আবু তালেব ঘাটিতে অবরোধ করে খাদ্য পানি কোনো কিছু যেতে দেওয়া হয়নি, আমাদের নবীর সুন্নত। তারপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ জেলে ইন্তেকাল হচ্ছে, তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করতে আসেন, করতে আসেন, করতে আসেন, এই আয়াতে সূরা কামার ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, যেমন পড়া হয়েছে আল্লাহ পাকের কাছে রূহ চলে গেছে, ইন্তেকাল করেছেন তিনি রাহিমাহুল্লাহ তাআলা, ভাগ্যবান, ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো মত দান করেন, ভালো অবস্থা আল্লাহ পাক মত দান করেন, আল্লাহ পাক খারাপ অবস্থা থেকে সবসময় আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আমাদেরকে। কালাল কাফিরুনা, কাফিররা বলে থাকে ইন্না হাযা লা সাহির মুবিন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির কথা বলা শুরু করলেন, চল্লিশ বছর পর্যন্ত একজন মানুষও নবী মুহাম্মদের ওপর কোন দোষটা পাইনি, খারাপ লোক এর মধ্যে ত্রুটি আছে কেউ সমালোচনা করেনি, সমালোচনার ঊর্ধ্বে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে যতদিন পর্যন্ত দিনের কথা না বলেছেন। কিন্তু যেমন নবুয়াত রিসালাত এসেছে তখন কাফেররা বলা শুরু করল ইন্না হাযা লা সাহিরুন মুবিন, নিঃসন্দেহে এই লোক তো স্পষ্ট জাদুকর, স্পষ্ট জাদুকর, জাদু করছে, কারো স্ত্রী বেরিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, কারো ছেলে বেরিয়ে মুসলিম হয়ে যাচ্ছে, কারো মেয়ে বেরিয়ে মুসলিম হয়ে যাচ্ছে, কেউ ফ্যামিলি ছেড়ে একা গিয়ে বুড়া মুসলিম হয়ে যাচ্ছে, এগুলোকে জাদু বলত, জাদু। বিদাতিরাও এর থেকে ভিন্ন না, বিদাতিরাও এর থেকে ভিন্ন না, কোন একদিনই ভাই আমাদের রাজদর্শে আছেন, আর ওনার এক ভাই পাক্কা বিদাতি। তো বিদাতিকে অনেক বোঝাবার চেষ্টা করেছে ওর বড় ভাইকে, কমপক্ষে শুনেন কথাগুলি, শোনেন, আপনি শোনেন, মানবেন না মানে আপনার ব্যাপার, শোনেন। বলছে না শুনবো না, শোনার তাসির আছে, জাদু লেগে যাবে, শোনার তাসির আছে। জি হ্যাঁ, জি হ্যাঁ। তো বিদাতিদের আচরণটা ওদের মতো, তাসির আছে, শুনবো না, কোরআন হাদিসের কথা শুনবে না, দলিলের কথা শুনবে, তো শুনবে কি তাহলে? আল্লাহর কথা শুনবে না, রসুলের কথা শুনবে না, আয়াত শুনবে না, হাদিস শুনবে না, তাহলে কি জাল কথা শুনবে, কিচ্ছা কাহিনী শুনবে, আর মানুষের বানানো ধর্ম শুনবে? ইন্না রাব্বাকুম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। এখান থেকে আল্লাহ পাক তাওহীদের রুবুবিয়াতের কথা বলছেন। আল্লাহ পাক যা কিছু করেন, আল্লাহ পাকের কাজই আল্লাহ এক ও একক, এটা হচ্ছে তাওহীদের সহজ ভাষায় তাওহীদুল্লাহ বি আফআলিহি, আল্লাহর কাজগুলিতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহ প্রাণ দেন, কেউ প্রাণ দিতে পারেন, আল্লাহ ছেলে মেয়ে দেন, কেউ দিতে পারেন, আল্লাহ রোগ ভালো করেন, কেউ করতে পারে না, রিজিক দেন, কেউ রিজিক বাড়াইতে পারে না, রিজিক কেড়েও নিতে পারে না। এতেও তো শির্ক রয়েছে আমাদের দেশে, কাফের মুশরিক আছে তাওহীদে ইবাদত, তাওহীদুল উলুহিয়াতে শির্ক করতে, আমাদের দেশে এগুলো তো শির্ক আছে। ছেলে মেয়ে চাইতে যায় মাজারে, রোগের আরোগ্য চাইতে যায় মাজারে, আশা করে যে ওরা এইসব করতে পারবে, হ্যাঁ মনের কামনা বাসনা পূরণ করতে পারবে, হ্যাঁ রিজিক বাড়াইতে পারবে, এটা হচ্ছে আমার বাবার দান, এটা হচ্ছে আমার ওই হুজুরে কিবলার দান, ইত্যাদি ইত্যাদি। তাওহীদ রুবুবিয়াত পর্যন্ত শিরক করে আজকালকার অধমগুলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন তাওহীদ রুবুবিয়াত সম্পর্কে, ইন্না রাব্বাকুম, নিঃসন্দেহে তোমাদের রব, তোমাদের রব এগুলি নাই, লাত উজ্জা মানাতো না, আর দুর্গাও না, আর দরগাহও না, এসব না। তোমাদের রব, তোমাদের প্রতিপালক তো সে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাযী, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরযি, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে, ছয় দিন আল্লাহ পাক সৃষ্টি করেছে। কোন দিন থেকে কোন দিন পর্যন্ত তাফসীরকাররা বলেছেন, অনেকবারই বলা হয়েছে, দেখি কিছু মনে আছে কিনা, হ্যাঁ, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হন, অতঃপর তিনি আরশে সমুন্নত, ইস্তাওয়া মানে ইরতাফা ওয়া আলা, সমুন্নত হন, ইস্তাওয়া মানে তিনি আরশের মালিক হন না, এটা হচ্ছে বিদাতীদের অর্থ, তিনি আরশের মালিক হলেন, আরশের মালিক তিনি, আরশ না, তিনি সর্বত্র ওদের কাছে, বিদাতীদের কাছে। সুতরাং আরশে সমুন্নত হলেন, এই কথা তারা মান্যতা চায় না, কি বলতে চায় তারা, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে কলবে, একদিকে বলছে মুমিনের কলবে কলবে, তাহলে কলবের বাইরে নেই, ঠিক কিনা? মুমিনের কলবে কলবে যদি থাকে তো কলবের বাইরে এখানে কার্পেটে নাই আল্লাহ, ঠিক কিনা? পিলারের ভিতরে নাই। আবার আরেক দিকে বিদাতীদের আরেকটা ভাষা, ওই বিদাতীদেরই ভাষা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান, পিলারের ভিতরেও, এই বোতলের ভিতরেও, মোবাইলের ভিতরেও, বাইরেও, সব জায়গায়, খালি জায়গায়, মানুষের ভিতরে, সবকিছুতে, ঠিক না? সুতরাং যারই পূজা করো, যারই পূজা করো, আল্লাহরই ইবাদত করা হইল, ঠিক কিনা? এটা ইসলাম ধর্ম না হিন্দুদের ধর্ম, যে সবকিছু পূজনীয়। হিন্দু ধর্মের থিওরি হলে যে সবকিছুতে কিছু না কিছু শক্তি আছে, সেজন্য সবকিছু পূজনীয়, গঙ্গা পূজনীয়, যমুনা পূজনীয়, আর লিঙ্গ পূজন, লিঙ্গর ক্ষমতা আছে সেই জন্য লিঙ্গ পূজনীয়, আর লিঙ্গ দিয়ে সারা দুনিয়ার প্রজন্ম যে হচ্ছে সে লিঙ্গ পূজনীয়, ওদের কাছে সবকিছু পূজনীয়। তো এই আকিদা একেবারে নিছক হিন্দুদের আকিদা। ইসলামিক আকিদা হচ্ছে আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহ আরশে সমুন্নত, আরশে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে, হ্যাঁ, ওহু আমাকুম আইনে মাকুম, যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন, আরশে থাকার সাথে সাথে, আরশে সমুন্নত হওয়ার সাথে সাথে তোমাদের সাথে আছেন বিভিন্ন দিক থেকে। যারা খাস বান্দা মুমিন তাদের সাথে তৌফিকের দিক দিয়ে আছেন, সাহায্যের দিক দিয়ে আছেন, হেফাজতের দিক দিয়ে আছেন, আর জ্ঞানের দিক দিয়েও আছেন, আর পরিবেশনের দিক থেকেও আছেন, ক্ষমতা কুদরতের দিক থেকেও আছেন। কাফেরদের সাথে, কাফেরদের সাথে তৌফিকের দিক থেকে নেই, সাহায্যের দিক থেকে নেই, হেফাজতের দিক থেকে নেই, অসৎ লোকদের সাথে নেই, তবে জ্ঞানের দিক থেকে, পরিবেশনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, ইত্যাদি ছাড়া বহু দিক হইতে পারে, যেগুলি আল্লাহর জন্য সায়ানে সান, মানে আল্লাহর জন্য যেগুলি উপযোগী সেগুলো হইতে পারে, কিন্তু অস্বীকার করে দিবেন যে আল্লাহ আরো শুনে আল্লাহ সর্বত্র, এটি কুফরিয়া কথা, এটি ইসলাম ছাড়া অন্য ভ্রান্ত ধর্মের কথা, ইসলাম ধর্মের কথা না। আল্লাহ ফকরাব্বুল আলমিন আরো সে সমুন্নত ইস্তাওয়ার আরবি আল্লাহ ওয়ার্তাফা ইস্তাউলানা বিদাতির কি করে ইস্তাউলা মানে আল্লাহ আরশের মালিক হয়েছেন, আরশের মালিক হয়েছেন তার মানে এতদিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে তাহলে আল্লাহ আরশের মালিক ছিলেন না, হয় না এই অর্থ? আল্লাহ আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করলেন তারপরে আরশের মালিক হইলেন, তার মানে কি বুঝায় এখন মালিক হইলেন, এটাও ইসলাম বিরোধী কথা। হ্যাঁ, আল্লাহ পাকের প্রতি ইমান বিরোধী কথা, তৌহিদ বিরোধী কথা। সুতরাং সহি অর্থ ইস্তাওয়ার জান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ওপর আরশে আজিমে সমুন্নত। আবার এই আকীদা শুধু শুধু বলবেন না, কারণ বিদাতির আবার আরেকটা চোরা রাস্তা রয়েছে বিদাতিদের, সেটা হচ্ছে আল্লাহ আরশে আছেন কিন্তু আল্লাহর আরশ সব জায়গায় আসমানের উপরে না, আল্লাহ আরশে আছেন কিন্তু আল্লাহর আরশ সব জায়গায় না, এই জন্য বলে আল্লাহ আমিন তো মান ফিসামাই আল্লাহ আকাশের উপরে, এই দলিল রয়েছে আল্লাহ আকাশের ওর্ধে, আকাশ কি আল্লাহ আর মখলুকের মধ্যে আল্লাহ মখলুত নয় একাকার নয়, ভালো করে শুনে রাখেন, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে আরশের ওপর সমুন্নত, সৃষ্টির ঊর্ধ্বে মানে আল্লাহর সৃষ্টি সাত আসমান সব সবকিছুর ঊর্ধ্বে আরশ কুরসি সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। অতপর আরশে সমুন্নত হলেন, ইউদাব্বিরুল আমরা আর সমস্ত কাজ তিনি পরিচালনা করেন, দাব্বারা ইউদাব্বির মানে পরিচালনা করা নিয়ন্ত্রণ করা, তাদবীর নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ, মুদাব্বির সমস্ত কাজের তাদবীরকারী নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন, পরিচালনাকারী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেউ যদি গোস কুতুবের আকীদা রাখে আর বলে প্রত্যেকটি শহরের কোনায় কোনায় আল্লাহর কুতুবা বসে আছে, এই আল্লাহর কুতুবা আল্লাহর জমিনকে ধরে আছে, এগুলো পীরদের উৎস, সুফিদের কিতাবে আছে, সুফিদের কিতাবে আছে আর তাদের মরিদানদেরকে পড়ানো হচ্ছে, আর এইসব ইমান তাদের, এর আসমান জমিন ধরে আছে, যদি ধরে না থাকে তো আল্লাহ তহস নহস করে দেবে, ধ্বংস করে দিবে নাকি, নাউজুবিল্লাহ, আল্লাহকে ধ্বংস করতে দেয় না আর থেমে নিচ্ছে, আল্লাহ ধ্বংস করতে চায় এরা থেমে নিচ্ছে, তার মানে আল্লাহর চাইতে বেশি এদের গায়ে জোর, যেমন তোমার কথা নয় এমনি কবর মাজার পূজা করে না, জি হ্যাঁ এমনি পীর পূজা করে না, এরা সবকে ধরে আছে, সুবহানাল্লাহ। এগুলি এক যুগে মনে হতো কাল্পনিক কথা, হয়তো বা তারা বলেনি, কিন্তু তাদের কিতাবগুলি যখন পড়লাম, পড়ার পরে আপনাদেরকে বলতে শুরু করেছি, পড়ার আগে বলি না, শুনে শুনে বলি না, আমি ওই রকম সুন্নি মুসলমান না, আমাদের দেশি লোকদের মতো, হ্যাঁ সুন্নির একটা হতে শুনে শুনে মুসলমান, মানে বাপ মার কাছে শুনেছে আমরা মুসলিম, সেজন্য মুসলিম, ইসলামের কিছু শিখে না, ইসলামের কিছু শিখলো না, শুনেছে যে বাপ মা মুসলিম, আমাদের বংশ সব মুসলিম, সেই জন্য শুনেছে না মুসলিম, জিজ্ঞাসা কারণ সুরা ফাতে মুখস্থ নাই, ইসলামী সেন্টারের কাজ করে সুরা ফাতে ভালো করে মুখস্থ নাই, শুননি মুসলিম, শুনেছে না মুসলিম, বুঝতে পেরেছেন? আর জিজ্ঞাসা করে ইসলামের কয়টি পিলার তাও জানে না, ইমানের কয়টি পিলার তাও জানে না, এগুলো হলো এই অর্থে শুননি মুসলিম, এই অর্থে শুননি মুসলিম। ইন্ডিয়ার এক পুলিশ একদিন রেল স্টেশনে বসে আছে আর পুলিশ বলছে যে আমি শুনেছি যে সুন্নি যারা মুসলমান এরা দু নম্বর, কেন এরা শুনে শুনে এ ভারত সে সব শোনা হে কি ইসলাম হে আরব মে ইসলাম আয়া হ্যায় সুন সুনকে মুসলিম হো গিয়া হ্যায় শুনে শুনে মুসলিম হয়ে গেছে, সুন্নি মুসলমান আর শিয়া লোক না এক নম্বর মুসলিম হ্যায়, ওই পুলিশ বলছে কারণ ও দেখ দেখ কে মুসলিম হওয়া হ্যাঁ দেখ দেখ কে মুসলিম হওয়া হ্যায়। এইরকম হচ্ছে আজকাল জাহেল মুসলিম সমাজের অবস্থা, হ্যাঁ হিন্দু হিন্দু একটা পুলিশ যে ধারণা রাখে মুসলিম জাতি সম্পর্কে, এইটা হচ্ছে বাস্তব অবস্থা আজকালকার মুসলমানদের, শিখবে না কিছু, আকিদাও জানে না, এবাদতও জানে না, ইসলামের হালাল হারামও জানবে না, শিখবেও না, শুধু সৌদি আরব থেকে রিয়াল নিয়ে যাব, ইসলাম সেন্টারে সে কয়েক পার্ট টাইম করে কয়েকটা পয়সা ব্যবস্থা নিয়ে যাবে, ও একটা দার্সেও হাজির হবে না, সুরা ফাতেও ঠিক করে পড়বে না, সুরা ইখলাস না শুনো করতো নাই, এই যদি অবস্থা হয় তাহলে কি ওই শুনি শুনে শুনে মুসলমান, বাপ দাদা বলেছে আমরা মুসলিম তাই মুসলিম। রাগ করবেন না, সবার জন্য বললাম, একটা উদাহরণ দিলাম যে এমনও আছে যে এইরকম অবস্থা, ইসলাম শিখার জন্য একেবারে কাছাকাছি থাকে কিন্তু চেরাগের তলে থাকে, প্রদীপ লণ্ঠনের তলায় থাকে, এরা বুঝতে পারছেন, ইউরোপ, আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়া থেকে ইসলাম শিখে সারা রাত ধরে ধরে শুনে তো অনলাইনে সামনে আসে, শুনতেই পাই না। আর এখানে দাম্মাম এই সিকো মার্কেটে থাকে, এখানে থাকে, আশেপাশে থাকে, দিন শিখার তফিক হয় না। অতবার আগে এক ভাই বলছে কিছুদিন আগে সামনে রাস্তা পার করলেই ও বসে ওখানে, তার মানে তিন চার কদমে ওর রুমে বা অফিসে পৌঁছে যাবে। সে বলছে আমার জামাই, আমার মেয়ে আপনার নিয়মিত আলোচনা শুনে, টিভিতে শুনে আর আপনার ইন্টারনেটে শুনে, ওরা ভক্ত একবার আপনার, এ কথা বলছে। আমি বললাম যে মাশাআল্লাহ, 5000 কিলোমিটার বাংলাদেশ সৌদি আরব থেকে সেখানে তারা আলোচনা শুনে, আর এখানে আপনার 5 মিটারও হবে না, এর রোডটা পার 5 মিটারও হবে না, তাও শোনার তৌফিক হয়নি, একটু চেষ্টা করে আল্লাহ তৌফিক এটা হচ্ছে আসলে নসিব। আল্লাহ পাক যে কাকে ভাগ্যবান করবেন, কোথায় যে আল্লাহর নূর গিয়ে পড়বে, লাইট পড়বে, আল্লাহ ভালো জানে। আর কোথায় যে অন্ধকার থেকে যাবে আল্লাহ পাকের দিনের নূর পড়বে, অন্ধকারে থেকে জুলমাত বা অন্ধকারের উপর অন্ধকারে থেকে যাবে, বদনসিব হয়ে আল্লাহ পাক যেন হেদায়ত দান। ইয়াদাব্বিরুল আমরা, আল্লাহ পাক সব কাজ পরিচালনা করেন, মনে রাখবেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, ফাত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস আছে, আল্লাহ শুনে রাখো, ফাত্তাকুল্লাহ লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিল রিজকা, কোন মানুষ মরবে না, নবী কি বলছেন, কোন মানুষ কখনো মরবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত তাস্তাকমিল রিজকা, তার রিজিক পুরা না হয়েছে, একটা দানাও যদি আমার পেটে যাওয়া থাকে, ওই দানাটা না খাওয়া পর্যন্ত মত আসবে না, কেউ মারতে পারবে না, হাত্তা তাস্তাকমিল রিজকা। এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে ইমান। আল্লাহ শুনে রাখো, ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, হারাম খেও না, হারাম পান করিও না, হারাম উপার্জন করিও না, হারাম জীবন যাপন করিও না। ও আজমেলু ফি তালাব, আর সুন্দর হবে আল্লাহর কাছে চাও, সুন্দর তরিকে আল্লাহর কাছে চাও, আল্লাহ দেন কিনা দেখে নাও, অবশ্যই দেবেন, কিন্তু সুন্দরভাবে চাইতে হবে। ইয়ুদাব্বিরুল আমর, নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু শয়তান ইবলিস, মানুষ শয়তান, জিন শয়তান ধোকা দিয়েছে যে তোকে পীর মুর্শিদে দিল, বাবা দিল, আটোসি দিল, মাইজ ভান্ডারি দিল, খাজা বাবা দিল, জিলানি বাবা দিল, এসব জিন শয়তান মানুষ শয়তানে ধোকা দিয়ে দিয়েছে, তার কাছেই চাও। মামিন শাফিন ইল্লা মিন বাদি ইযনি, কোন সুপারিশকারী নেই একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া, তার অনুমতি ছাড়া কোন সুপারিশকারী নেই। তাহলে সুপারিশের জন্য আল্লাহ পাকের অনুমতি লাগবে, সুপারিশকারীর জন্য যে তুমি সুপারিশ করো, এই অনুমতি একটা শর্ত। দ্বিতীয় শর্ত, কার জন্য সুপারিশ হবে তার উপর আল্লাহ পাকের রেজামন্দি লাগবে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাবা, তার জন্য একমাত্র সুপারিশ করতে পারবে যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে চাও। তো যার তার জন্য এসে দরখাস্ত করে দেবে আখেরাতে, আর নিয়ে যাবো একে আমি জান্নাতে, এর উপায় নেই, এর অবকাশ কোরআন হাদিসে নেই, এই দুটো শর্ত মনে রাখবেন। এর জন্য আল্লাহ ইলি সাফে, সুপারিশকারীর জন্য আল্লাহর ইজেন অনুমতি লাগবে, ওয়া রিজাল্লাহ লিল মাশফু, আর সুপারিশ যার জন্য করা হবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে, না হলে সুপারিশ হবে না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে এই শিরকি আর বিদাতি সুপারিশের ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই বিদাতি আর শিরকি সুপারিশের আস্থা করে আমলহীন কর্মহীনতার জীবন থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করেন। ইমান সুন্দর করুন, আমল সুন্দর করুন, আর আল্লাহ পাকের কাছে কল্যাণের আশা রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাফাতের আশা রাখুন। অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে সাফাতের অনুমতি হবে যদি আপনি সে সাফাতের হকদার হন। জালিকুম আল্লাহ রব্বুকুম, ইনিই তো আল্লাহ, জালিকুম আল্লাহ, এই তো আল্লাহ রব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক, ফাবুদু, সুতরাং তাঁরই ইবাদত করো। তাওহীদে রুবুবিয়াত বলে তৌহিদে ওলুহিয়াতের দিকে আহ্বান করা হচ্ছে। কোরআনের একটি নীতিমালা হচ্ছে আল্লাহর কাজগুলির ক্ষেত্রে আল্লাহর একত্বের কথা জানিয়ে দিয়ে মানব জাতিকে আহ্বান করা, তাদের ইবাদত বন্দেগীকে তৌহিদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদে ওলুহিয়াতের জন্য। অন্য ভাষা দিয়ে বলি খুব সহজে বুঝতে পারবেন কথা, কারণ তৌহিদের কথা সূক্ষ্ম কথা। তো যখন আল্লাহ সব কাজগুলি করেন তোমাদের, তাহলে এবাদত আবার কার করবে? বুঝতে পারছেন এবার কথা? আল্লাহ সব কাজগুলি করেন আর এবাদত করবেন কার? অন্যর। খেতে দেন কে? হায়াত দিয়েছেন কে? আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন কে? সুস্থ রেখেছেন কে? আপনাকে বিবি ছেলে মেয়ে দিয়েছেন কে, নিরাপত্তা দান করেছেন কে? হ্যাঁ, তাহলে সবকিছু যখন আল্লাহ করেন, এবাদত আবার দরগার আর দুর্গার? নালায়েক মানুষ এতটুকু বুঝে আসে না? তৌহিদে রুবুবিয়াতকে তৌহিদে উলুহিয়াতের দলিল হিসাবে প্রমাণ হিসেবে আল্লাহ পাক কোরআনে কেরিমের বহু আয়াতে পেশ করেছেন, যেখানে রুবুবিয়াত পেশ করার উদ্দেশ্য হচ্ছে কাজ যখন আল্লাহ করেন, হ্যাঁ, যিনি দেন নুন জার খাও তার গুণ গাও, নিমক হারামি করি ওরা, মুশরিক নিমক হারাম খায় আল্লাহ, সব নিয়ামত ভোগ করে আল্লাহ, আর গুণ গায় দরগার নাই দুর্গা, লাফুজ্জামানাতের ফাবুদু, ইনি তো তোমাদের রব, সুতরাং তাঁরও ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এলাইহি মারজিউকুম, উপদেশ গ্রহণ করবে না তো শোনো তাহলে, শেষে যাচ্ছ কোথায়, এসছো কোথেকে আর যাচ্ছ কোন দিকে, শোনো। এমন নাই মরে গেলে এক্সপায়ার হয়ে গেল, আজকাল এক্সপায়ারের ভাষা শিখেছেন ভদ্রলোকেরা, সুতরাং আর কিছু হিসাব নেই, নিকাশ নেই, জবাবদেহি নেই, কিচ্ছু নেই, চিন্তা নেই, বাস মরে গেলে মরে গেলাম, যা ভোগ করার ছিল ভোগ করে নিলাম। না, এলাইহি মারজিউকুম জামিয়ান, তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল হচ্ছে তাঁর ওই দিকে, এলেই হে, তাঁর দিকে হচ্ছে মার্জি ওকুম, তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল মার্জে। ওয়াদাল্লাহ হাক্কান, আল্লাহ পাকের এই সত্য প্রতিশ্রুতি, এতে কোন বরখেলাফ হবে না, কোন রকমের তফাত দেখতে পাবে না, আল্লাহ যা বলেছেন যেভাবে বলেছেন সেভাবেই হবে। ইন্নাহু ইয়াবদাউল খালকা, নিঃসন্দেহে তিনি তো সৃষ্টির সূচনা করেন, সৃষ্টি শুরু করেছেন আল্লাহ, অন্য কেউ করে নাই। অতবার তিনি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন, আবার তোমাদেরকে সৃষ্টি করবেন মওতের পরে। কেন? এখন বদলার জগৎ শুরু হবে, দুনিয়া ছিল কর্মজগৎ, কাজ করার জন্য, কাজ শেষ, দুনিয়ায় আমল করার সুযোগ আছে, বদলা নাও পেতে পারো আল্লাহর পক্ষ থেকে, কারণ এটা বদলার জগৎ করেন নাই, এই বিশ্বাস রাখেন না, না হলে এবাদতে স্বাদ পাবেন না, এবাদত করে ফল পাবেন না। কারণ অনেক মূর্খ মুসলিমরা নামাজ রোজা করে, করার পরে সুস্থ থাকতে চায়, যে নামাজ রোজা করছে আল্লাহ কেন সুস্থ রাখবে না, নামাজ রোজা করছে আল্লাহ কেন ভালো পয়সা দিবে না, বেশি পয়সা দেবে না, হ্যাঁ বেশি সুখ দিবে না, হ্যাঁ হ্যাঁ নেক বিবি দেবে না, নেক সন্তান দেবে না, তো দুনিয়া কিন্তু বদলার জগৎ, দারুল জাজামন, এটা দারুল জাজা নয়, বদলার জগৎ নয়। হ্যাঁ দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, মমিনকে দুনিয়া তো হতবাঘা ছেড়ে দেন না, মমিনকে দুনিয়া তো একবার কিছু দেবেন এমন করেন না, কারণ মমিনরাই আল্লাহর কাছে বেশি হক রাখে আল্লাহ পাকের নিয়ামতের, যেমন কোরআনে কারীম আল্লাহ পাক ঘোষণা করেছেন এই বিষয়ে। কিন্তু দুনিয়া কাফেরের জন্য আর মমিনের জন্য, দুনিয়া সৎ লোকের জন্য আর অসৎ লোকের জন্য, আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল্লাহর সব প্রয়োজন মিটাবেন আর যা কিছু করবেন তার বদলা চাইবেন, বদলার আশা রাখবেন, এই জন্য দুনিয়া সৃষ্টি করেন না। দুনিয়াতে কর্মের সুযোগ রয়েছে, বদলা নাও পেতে পারেন, আর আখেরাতে বদলা রয়েছে, কর্মের কোন সুযোগ নেই, কাজ করার, সংশোধন করার, তওবা করার, ইসলাহ করার, আল্লাহর দিকে ফিরে আসার, জান্নাতি হয়ে যাব এখন কিছু কাজ করে, এইরকম মতের পরে আর কোন সুযোগ আসবে না। লিয়াজিয়ে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রথম সৃষ্টি করেছেন আবার পুনরুত্থান করবেন? লিয়াজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যাতে করে যারা ঈমানদার ছিল, মুমিন ছিল এবং যারা সৎকর্মশীল ছিল তাদেরকে প্রতিদান দেন আল্লাহ রব্বুল বিল কিসত, ন্যায় সঙ্গত সুবিচারের সাথে, ইনসাফের সাথে। আল্লাহ পাক তাদেরকে বদলা দেওয়ার জন্য আখেরাত সৃষ্টি করেছেন, কারণ এদের বদলাটাই হচ্ছে আসল বদলা, ভালো বদলা। আর কাফের মুশরিকদের ওদেরকে আল্লাহ বদলা দিবেন, কিন্তু তাদের যেহেতু শাস্তি, সেজন্য সেই শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেন, তারপরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অস্বীকারী, সে পুরো অস্বীকার করুক, আংশিক অস্বীকার করুক, অথবা এমন আকীদা রাখুক যেটা ইমান ভঙ্গকারী, কুফরি কাজ, এমন আমল করুক, নামাজ ছাড়ল, ইমান ভঙ্গ করল, কুফরি করল, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে মারা যাবে, লাহুম শারাবুম মিন হামিম, উত্তপ্ত পানীয় রয়েছে তাদের জন্য, শারাব পানীয়, মিন হামিম গরম পানিকে হামিম বলা হয়, তো গরম পানীয় তাদের রয়েছে, ও আজাবুন আলিম, আর বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক তাদের শাস্তি রয়েছে, বেমা কানু এক ফরুন, তাদের কুফরির কারণে। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়া, আল্লাহ পাকের আরো রুবুবিয়াতের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তো সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দিয়ান, তেজদীপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে দিয়া বলেছেন, ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে আল্লাহ পাক আলোকময় করেছেন। দিয়া আর নূরে পার্থক্য কি? ভাষার পার্থক্য আল্লাহ কেন করলেন? সূর্য দিয়েও আলো পায়, তাই না? আলো, সূর্য উঠলে আলোকিত হয়ে যায়, অন্ধকার ছিল আলো হয়ে যায়, আর চন্দ্রেও আলো হয়। তো নূর শব্দটি চন্দ্রের ক্ষেত্রে আল্লাহ কোরআনে কারিমের একটি আয়াত শুধু নয়, বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন। আর যখন সূর্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন তখন নূর বলেননি, সেখানে দিয়া বলেছেন। কি হিকমত রয়েছে? দিয়া আর নূরে পার্থক্য কি? সূর্যের মধ্যে আলো দেওয়ার ক্ষমতা রয়েছে আর তাপ দেওয়ার ক্ষমতা রয়েছে, দিয়ার মধ্যে দুটো অর্থই রয়েছে দিয়াতে। আর নূর, তাতে আলো আছে কিন্তু তাপ নেই, সেদিন আল্লাহ পাক নূর বলেছেন। তাহলে কোরআনে বিজ্ঞানের কথা আছে না নেই? আজকে বিজ্ঞান প্রমাণ করল, হ্যাঁ, যে সূর্যের কাছে চন্দ্র আলো পাচ্ছে, নিজের চন্দ্রের নিজের কোন আলো নেই। বলে না বলে না বিজ্ঞান, আপনারা পড়েছেন। আজকে বলছে, 1400 বছর আগে যখন সায়েন্সের নামটা কেউ জানত না, হিকমত ফালসাফা ফিলোসফি কেউ জানত না, বিজ্ঞান নামটি কেউ জানত না, তখন আল্লাহ কোরআনে কারিমে নাজিল করেছেন, তখন নাজিল করেছেন। আল্লাহ মাহফুজ, আল্লাহ পাক লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, যে সূর্যের মধ্যে এই দুটোই রয়েছে, চন্দ্রের মধ্যে এই রয়েছে। তো এগুলি হচ্ছে বিজ্ঞান, এগুলি প্রমাণ করে কোরআনের সত্যতা, যে কোরআন আল্লাহ পাকের বাণী, মানুষের রচিত নয়, মোহাম্মদ সাল্লামের রচিত নয়। মোহাম্মদ সাল্লামের রচিত যদি, মোহাম্মদ সাল্লাম তো অক্ষরেরও জ্ঞান রাখতেন না, তাহলে বিজ্ঞানের কোন জ্ঞান রাখতেন যে তিনি নিজের পক্ষ থেকে রচনা করে বলবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আচ্ছাওয়ার তরফ থেকে নবী শুধু বয়ান করে দিচ্ছেন, মানুষ দিলে যা নাজিল করা হয়েছে তাদের জন্য তা তুমি বয়ান করে দিবে, এটাই তোমার কাজ। তোমার কাজ বানানো না, নবী কোনো কিছু বানান নাই, বরং আল্লাহ পাক সতর্ক করেছেন তোমার কোনো কথা নিজের পক্ষ থেকে বলার অধিকার নেই। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াকাদ্দারাহ মানাজিল, আর চন্দ্রের কক্ষগুলি সুনির্ধারিত করেছেন। ওয়াকাদ্দারাহু, আর চন্দ্রকে সুনির্ধারিত করেছেন, মানাজিল বেশ কিছু কক্ষে, মনজিলের বহুবচন মানাজিল, এটাও সায়েন্স, সায়েন্স। মানাজিলুল কমর, 28টি মনজিল আছে, প্রত্যেক দিন চাঁদের একটি কক্ষ আছে, প্রত্যেক দিনের জন্য চাঁদ যে উঠে, 28 দিন এইভাবে 28টি মনজিল থেকে, 28টি কক্ষ থেকে চাঁদ উঠে ডুবে, আর তারপরে দুই দিন অথবা একদিন, 29 হয় অথবা 30 হয় চাঁদের মাস, দুই দিন একদিন চোখের আড়ালে থাকে, হ্যাঁ, মানুষের নজরে আসে না। মানাজিল আল্লাহ পাক কোরআনে কারিম উল্লেখ করেছেন। চাঁদ আল্লাহ কেন সৃষ্টি করলেন এর ফায়দা উপকারিতা সম্পর্কে বলছেন, তাআলা মাদাদ সিনিন ওয়াল হিসাব, চন্দ্রের দ্বারা যাতে করে তোমরা জানতে পারো আদাদ সিনিন, বছরগুলির সংখ্যা, ওয়াল হিসাব, এবং সময়ের হিসাব নিকাশ, কত সময় গেল, কতটা সময় গেল, এগুলো জানতে পারো। সূর্যের মাধ্যমে জানছেন এখন সকালবেলা, দুপুর বেলা, বিকেল বেলা, যদি সূর্য না হয় বুঝতে পারতেন এখন সকাল না দুপুর না বিকাল, হ্যাঁ, অন্ধকার সারাদিন অন্ধকার, ঘড়িও নেই, ঘড়ি যদি ঘড়ি জামানো না হইত, আর যদি সূর্য দেখাই যায় না বুঝি বুঝতে পারতেন। আমরা ছোটকালে ঘড়ি যখন থাকত না, গোটা গ্রামে একটা বাড়িতে দুটো বাড়িতে ঘড়ি, তো গোটা গ্রামের লোকেরা চলে আসতো, আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল, সব চলে আসতো ইফতারের সময়, মেঘলা আকাশ, বর্ষাকালে রোজা রেখেছে ছোটকালে, সবাই আসতো, সূর্য ডুবছে, সূর্য ডুবেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, না না এখনো সূর্য ডুবেনি, অন্ধকার হয়ে গেল বলছেন সূর্য ডুবেনি, অন্ধকার হয়ে গেল সূর্য ডুবেনি। চিন্তা করছেন, তাহলে হিসাব নিকাশ জানতে পারছি যে কতটা সময় ইফতারি সময় হচ্ছে, হচ্ছে না, সাহারির সময় শেষ হইল কি হইল না, হ্যাঁ, ইত্যাদি সবও জানছি সূর্য চন্দ্রের মাধ্যমে, আর বছরের হিসাবগুলিও জানতে পারছি। এই আয়াতে চন্দ্রের সৃষ্টির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, বা রহস্যের কথা, যে কেন আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। আর চন্দ্র সম্পর্কে আর একটি আয়াত রয়েছে, ওয়াস আলুন কানিল আহিল্লা, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে কি সম্পর্কে, আহিল্লা হেলালের বহুবচন, চাঁদ সম্পর্কে, প্রথম দিনে চাঁদ সম্পর্কে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই যে চিকন হয়ে থাকে এগুলোকে হেলাল বলা হয়, এই চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কি বলা হয়েছে কোরআনে কারিমে বলেন হাফেজ সাহেবরা, কুল হেয়া মাওয়াকিত লিন্নাস, এই চাঁদ হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণের উপায়, মিকাতের বহুবচন হচ্ছে মাওয়াকিত, সময় নির্ধারণের উপায়, সময় নির্ধারণ করতে পারে চাঁদ দিয়ে, যে হ্যাঁ এত তারিখ আজকে, আজকে 15 সওয়াল, কি করে বলতে পারলাম, চাঁদ না হলে কিছু বলতে পারতাম না। ওয়াল হজ, এবং হজের মৌসুম কি করে জানবো, রমজান, এটা রমজান মাসিবা কি করে জানবো? হজের মৌসুম সামনে আসছে, সওয়াল শেষ হবে জিলকাদ, হ্যাঁ জিলকাদ মাসের লোকের আহাজি আসা শুরু হয়ে যাবে, আজিল হজ মাসে হজ রয়েছে, ওল হজ আর নামাজের টাইম টেবিল ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই অযথা সৃষ্টি করেন নাই। মা খালাক আল্লাহ যালিকা ইল্লা বিল হাক, এই কথা আল্লাহ বলছেন, আল্লাহ এসবগুলি সৃষ্টি করেছেন একমাত্র সত্য সহকারে, বা আল্লাহ পাক এগুলিকে সৃষ্টি করেননি অযথা, ইল্লা বিল হাক, ন্যায়সঙ্গতভাবে বিশেষ লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেননি। ইউফাসসিলুল আয়াত লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতগুলি বিশদভাবে বর্ণনা করেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ পাকের আর কুদরত বা আল্লাহ পাকের রুবুবিয়াতের কথা বর্ণনা করছেন, নিঃসন্দেহে রাতের এবং দিনের আবর্তন বিবর্তনে, ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরযি, আকাশসমূহ এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আকাশে যা আল্লাহ সৃষ্টি করেছেন, কত কি আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনে আল্লাহ কত কি সৃষ্টি করেছেন, আর তারপরে জমিনের স্থলে আর জলে পানিতে আল্লাহ কত যে প্রাণী আর কত কি যে সৃষ্টি করেছে, পানির ভিতরে স্থল প্রাণী চাইতে জল প্রাণী অনেক বেশি রয়েছে, সায়েন্স বলছে, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এগুলিতে কি রয়েছে, আয়াত, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে, নিদর্শন যা দিয়ে আল্লাহকে জানা যায়, আল্লাহ পাকে সৃষ্টিগত নিদর্শন আয়াতে কৌনিয়া, সৃষ্টিগত নিদর্শন দিয়ে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, আল্লাহ পাকের কাজকর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, আল্লাহ আছেন এগুলি এমনিতে সৃষ্টি হয়ে যায়, প্রাকৃতিক ন্যাচারাল, ন্যাচারাল নাস্তিকদের কথা, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী গোমরাদের কথা, এগুলি ন্যাচারাল নয়। হ্যাঁ, বরং আল্লাহ রব্বুল আলামিন সবকিছুই করেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন আল্লাহ নিজ কাজে লেগে আছেন। আয়াত বহু শিক্ষার বিষয় রয়েছে, আর শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কারীমের আয়াত অথবা রাসূলের হাদিস, ইসলামের বিধিবিধান, এগুলি আয়াতের শরাইয়া, আয়াত দুই রকমের, এর আগে অনেকবারই বলেছি, কারা এগুলি থেকে উপকৃত হবে, ওই সম্প্রদায়ের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা পাপ থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, তাদের জন্য এগুলিতে শিক্ষার বিষয় রয়েছে, আর যারা বাঁচতে চায় না, আল্লাহ ভীরু নয়, আল্লাহর প্রতি বিশ্বাসই করতে চায় না, গোনা থেকে বাঁচতে চায় না, খেয়াল খুশি চলতে চায়, তাদের জন্য কিছুই নেই, ফায়দা নেই তাদের জন্য। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতটি মনে রাখবেন, এই আয়াতে চারটি জাহান্নামীদের গুণ বর্ণনা করেছে, জাহান্নামে কারা যাবে, কারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবেন না, চারটি তাদের গুণ বর্ণনা করেছেন, এই গুণগুলি, এই খারাপ দোষগুলি যদি থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, বিশ্বাসী করেন না যে আল্লাহর সাথে কোনদিন সাক্ষাৎ হবে, বিশ্বাসী করেন না যে আল্লাহ রব্বুল আলমীর কাছে হিসাব দিতে হবে, বিশ্বাসী করেন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, বিশ্বাসী করেন আল্লাহ পাকে ধরবেন, আল্লাহর পাকড়াও রয়েছে, বিশ্বাসী করেন না, লা ইয়ারজুনা লিকাআনা, আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাসী করেন না, একটা কাফের গুণ, জাহান্নামের গুণ। দ্বিতীয় জাহান্নামের গুণ দোষ হচ্ছে, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জগৎ পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, গদি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, পয়সা ধন পেয়ে, ধনাঢ্য হয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, চাকরি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, সুস্থতা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভালো গাড়ি বাড়ি নারী পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভালো নাগরিকত্ব আমেরিকার ন্যাশনালিটি পেয়ে, নাগরিকত্ব পেয়ে অথবা গ্রিন কার্ড পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, অতিষ্ঠ, যা মনের কামনা ছিল পেয়ে গেছি, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে আনন্দে রয়েছে। তিন নম্বর দোষ হচ্ছে জাহান্নামীদের, জাহান্নামী যাওয়ার কারণ, ওয়াতমান্নু বিহা, আর এই দুনিয়াবী জগৎ, পার্থিব জগতে সে নিশ্চিন্ত হয়ে গেছে, এই তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কোন চিন্তা নেই, আল্লাহ কি করছি, কোথায় যাচ্ছি, কি হবে আমার, আমাকে কেমন চলা উচিত, আমাকে কারোর কাছে হিসাব দিতে হবে কি হবে না, এই পরোয়া নেই, আমি তো শাসক, আমি তো ধনাঢ্য, আমার হিসাবে আমার আছে কে, আমি তো ক্ষমতাবান, এইরকম ধারণে বসে আছে, আমার কোনো ভয়ভীতি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার সাত পিঁড়ি পয়সা পয়সা খেতে পারবো, যত টাকা ইনকাম করেছি আমিও পয়সা খেতে পারবো, ইচ্ছা করলে আমার ছেলে মেয়েরা খেতে পারবে, ছেলেরাও খেতে পারবে, তাদের আরো কয়েক প্রজন্ম খেতে পারবে। ওয়াতমা আন্নুবিহা, দুনিয়াতে খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং তাতে নিশ্চিন্ত দিয়ে ঘুমাচ্ছে। কয়টা গুণ হইল? তিনটা হয়েছে। চার নম্বর শুনে, ওয়াল্লাযীনা হুম আয়াতিনা গাফিলুন, আর যারা আমার নিদর্শনাবলী থেকে উদাসীন হয়ে রয়েছে। আল্লাহর সৃষ্টিগত যে নিদর্শন আল্লাহকে চেনার জন্য সেগুলিও দেখো কিছু চিনে না, সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু আমোদ ফুর্তি করে, কিন্তু আল্লাহর কুদরত বলে এগুলো যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব, তার কিছু হক আছে না? নিজের মাথা থেকে পা পর্যন্ত সবসময় দেখছে কত যত্ন নিচ্ছে, কিন্তু কখনো চিন্তা করে না যে এটা দানকারী কিছু হক আমার উপর রয়েছে। বাপ জন্মদাতার যদি এত হক থাকে, মা দশ মাস পেটে রেখে যদি এত বড় হক থাকে, তো যিনি আল্লাহ রব্বুর সবকিছু আমাকে দেন তার কি হক রয়েছে? এ সম্পর্কে একেবারে উদাসীন কোন খবর নেই, তার বেখবর হয়ে রয়েছে। এ চারটি দোষ যদি থাকে তো জাহান্নামে নিশ্চিত যেতে হবে। দুনিয়াতে খুশি আমোদ ফুর্তি, ওতে নিশ্চিন্ত, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল না, বিশ্বাসীও তেমন না, আর আল্লাহ পাকের বিধিবিধান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমল করা থেকে উদাসীন গাফিল হয়ে রয়েছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। শোনেন আল্লাহ কি বলছেন তারপর আয়াত আট নম্বর আয়াত, উলাইকা মাওয়াহুমুন নার, এরাই তো সেই লোকেরা যাদের বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম, এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। কত গুরুত্বপূর্ণ আয়াত, দুনিয়াকে কামড়ে ধরে আছে অধিকাংশ মুসলিম কিনা আজকাল, কাফেরদের কথা বাদ দেন, তো বিশ্বাসী বল না, মুসলিম অধিকাংশ দুনিয়াকে কামড়ে ধরে আছে, রুকুন এলা দুনিয়া, দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং দেখেন এই দোষগুলি যদি থাকে কখনো জান্নাত পাওয়া যাবে না। নামাজ রোজা করছেন দেখা দেখি, হয়তো আদাত অভ্যাস করে সবাই করছে, সেজন্য করছি, কিছু নেই, কামল ভালো কাজ করতে হয়, গরিব দুঃখী ইত্যাদি দিতে হয়, দিচ্ছি, সবাই দায়ী দিচ্ছি, কিন্তু এই গুণগুলি যদি থাকে, এই গুণগুলি তো জাহান্নামে যাওয়ার গুণ, জাহান্নামে যেতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের আত্মার মহাসভা করার, আত্মার যে হিসাব নিকাশের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা যেন নিজের হিসাব নিকাশ নিজেই কষি, নিজের হিসাব নিজে করে রাখেন। পক্ষান্তরে যারা ইমান নিয়ে এসেছে এবং যারা সৎকর্মগুলি করেছে সলেহাত, তাহলে অনেক নেক আমল করতে হবে, শুধু নামাজ দিয়ে জান্নাত, শুধু রমজান দিয়ে জান্নাত না, ওয়ামিলুস সলেহাত নেক আমলগুলি করতে হবে। ইয়াহদিহিম রব্বুহুম বিঈমান, তাদের ইমানের কারণে আল্লাহ পাক তাদের প্রতিপালক তাদেরকে রাস্তা দেখাবেন, হেদায়াত দান করবেন, সঠিক রাস্তা দেখাবেন দুনিয়াতেও এবং জান্নাতের রাস্তা দেখাবেন। তাজরি মিন তাহতিহিল আনহার, তাদের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, ফি জান্নাতি নাঈম, নিয়ামত ভরা জান্নাতে, দাওয়াহুম ফিহা, জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে সেখানে তাদের স্লোগান কি হবে, দাওয়াহুম, তাদের ডাক, তাদের ধ্বনি। হ্যাঁ, দুনিয়াতে যেটাকে স্লোগান, আজকাল যারা আন্দোলনকারী তারা স্লোগান বলেন, হ্যাঁ, কেউ ইনকিলাব জিন্দাবাদ, কেউ নিজের দলের জিন্দাবাদ, কেউ আর কিছু বলছেন, জান্নাতিদের স্লোগান কি হবে শুনেন, সুবহানাকা ফিহা, সেই জান্নাতে, জান্নাতে তাদের স্লোগান হবে, তাদের আহ্বান হবে সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র, তুমি সমস্ত ত্রুটি মুক্ত, আল্লাহুম্মা হে আল্লাহ, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং জান্নাতে তাদের অভিবাদন হবে, একজন আরেকজনকে অভিনন্দন জানাবে, ওয়েলকাম করবে, স্বাগতম বলবে, কি বলে, সালাম বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম সালাম, আর তাদেরকেও সালাম বলবেন ফেরেশতারা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ সূরা যুমার বলে সালামুন আলাইকুম, তোমাদের জন্য শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, তিবতুম, খুব খুশিতে থাকো, আনন্দে থাকো, খুব সুখে থাকো, ফাদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, খালিদিন, চিরকালের জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আখিরু দাওয়াহুম, আর শেষ স্লোগান তাদের কি হবে, শেষ দোয়া কি হবে, শেষ দোয়াটা শুনেন, শেষ তাদের ধ্বনিটি কি হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতের কাঙ্ক্ষিত সবকিছু যখন পেয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক, ওয়ালাউ ইউআজ্জিরুল্লাহু লিন-নাসি শাররা ইসতিজালাহুম বিল খাইর। আল্লাহ পাক এখানে মানুষের বদ স্বভাব সম্পর্কে বলছেন যে মানুষ যেমন ভালো কল্যাণ পাওয়ার জন্য তাড়াহুড়া করে, সবাই চায় তাড়াতাড়ি যেন ধনী হয়ে যায়, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন ভালো অবস্থায় পৌঁছে যায়, তাড়াতাড়ি যেন শিক্ষিত হয়ে যায়, তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি যেন এই স্বার্থ হাসিল হয়ে যায়, সবকাজই কিন্তু ভালো কাজের ক্ষেত্রে তারা সবসময়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপের কারণে ওই রকম যদি তাড়া করতেন তাদের শাস্তি দিতে, তাহলে কি অবস্থাটা হইত? কত পাপ করছি আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাড়াহুড়া করেন না, বড়ই ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন, বড়ই সাবুর, বড়ই হালিম, হ্যাঁ, বড়ই সহনশীল আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাউ ইউআজ্জিরুল্লাহু লিন-নাসি শাররা, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি ত্বরান্বিত করতে মানব জাতির জন্য অনিষ্টকে, তাদের অনিষ্টকে ত্বরান্বিত করতেন বা তাড়া করতেন অনিষ্টের ক্ষেত্রে, ইসতিজালাহুম বিল খাইর, ইসতিজালাহুম আসলে ছিল কা ইসতিজালিহিম, যারা আরবি গ্রামার বুঝেন, এটাকে বলা হয় যে নসেবা বিন নাজইল খাফিজ, হারফে জারকে টেনে নেওয়া হয়েছে আর এখানে জবর দিয়ে দেওয়া হয়েছে, যখন হারফে জারকে হজব করে দেওয়া হয় কা ইসতিজালিহিম তখন ইসতিজালাহুম হয়ে যায়, না হলে অর্থ ফিট হবে না, কিন্তু যখন বলবেন এইরকম কাইস্তেজালিহিম বিল খাইরে, যেমন মানুষরা ত্বরান্বিত করতে চায় কল্যাণকে, তাড়াতাড়ি কল্যাণ হাসিল করতে চায়, তাড়াতাড়ি সুখী হতে চায়, যেমন মানুষ ওই রকম যদি আল্লাহ অনিষ্ট দিয়ে, হ্যাঁ, অনিষ্টর ক্ষেত্রে আল্লাহ তাড়া করতেন, তাহলে লাকুজিয়া ইলাইহিম আজালহুম, তাহলে তাদের সময় সীমার ওপর চূড়ান্ত ফেসলা করে দেওয়া হইত, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হইত, পাপের কারণে আল্লাহ তাড়াতাড়ি ধরে ফেললেন, পাপ করলে আল্লাহ ধরে ফেললেন, গুনাহ করলে অন্যায় করলে ধরে ফেললেন, তাহলে লাকুদি এলিম আজালহম, তাদের আয়ুকে শেষ করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো, যে কোনো জাতি ব্যক্তি সম্প্রদায় সবকে আল্লাহ শেষ করে দিতেন। ফানাজারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফী তুগিয়ানিহিম ইয়ামান, আল্লাহ পাক বলছেন আমি এরকম তাড়াতাড়ি কিন্তু ধ্বংস করি না, মানুষের পাপের কারণে তাড়াতাড়ি ধ্বংস করেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে বরং দুনিয়াতে অধিকাংশ কাফের অবাধ্য নাফরমান জালেমদেরকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করেন না। ফেরাউনের মতো মেলা আছে জাতি বা ব্যক্তি, ফেরাউন, কারুন, হামান ইত্যাদি, আর তারপরে সামুদ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের জাতি, আদ সম্প্রদায়, বহু জাতি, লূত সম্প্রদায়, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন দুনিয়ার আজাদ দিয়ে, কিন্তু বহু জালেম যারাকে ধ্বংস করেছেন তাদের সাথে অনেক বেশি বেশি সংখ্যায় জালেমরা, জালেম জাতি এবং জালেম ব্যক্তি থেকেছে আর আছে আর থাকবে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে দুনিয়ার আজাদ দিয়ে ধ্বংস করবেন না। কেন আল্লাহ বলছেন ফানাজারুল্লাযীনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয়, আশাবাদী নয় মানে বিশ্বাসী নয়, আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে জবাব দিতে হবে কথা বিশ্বাস করে, তাদেরকে আমি ছেড়ে দিই, না যারো ছেড়ে দিই, ফি তুগিয়ানিহিম তাদের অবাধ্যতায়, তুগিয়ান এখান থেকে তাগুত, তাগুত এই যে তাগুত শব্দটি তুগিয়ান থেকে এসছে, তাগা থেকে, তাগা মানে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি, তাদের অবাধ্যতায় তাদের সীমা লঙ্ঘন করাই আমি ছেড়ে দিই, ইয়া মাহুন, তারা তাতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, তারা তাতে ডুবে থাকে। ওয়াইজা মাসাল ইনসান আব্দুর দান আলি জম্বি অকায়দান অকায়, মানে সুখ মানুষের চাই সবাই, দুঃখ যদি আসে সুখ আসলে আল্লাহকে ভুলে যায়, এটা মানুষের স্বভাব, তা দুঃখ আসলে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে, রাত দিন আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ পাক তাই বলছেন মানুষের সতর্ক, ওয়াইজা মাসাল ইনসান আদুর, যখন মানব জাতিকে কোন অনিষ্ট বা ব্যাধি স্পর্শ করে, দানালি জম্বি, তখন আমাকে ডাকতে থাকে, দানা মানে আমাকে ডাকে, বহু বচন আল্লাহ আল্লাহর ক্ষেত্রে তাজিমের জন্য বলেছেন লেজম্বেহি, সাইত অবস্থায়, লেজম্বেহি মানে শুয়ে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে, আও কায়দান বসে বসে আল্লাহকে কখনো ডাকে, আও কায়েমান দাঁড়িয়েও ডাকে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রক্ষা করো, আল্লাহ উদ্ধার করো, আল্লাহ বালা মুসিবত দূর করো। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আর যখন আমি তার অনিষ্টকে দূর করে দিই, বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দিই, মাররা তখন কেটে পড়ে, মাররা মুররা মানে চলে যাওয়া, তখন চলে যায় আল্লাহর দিন থেকে বেরিয়ে যায়, কেমন হয়ে কান্না মিয়া দোনা এলাদুর রেন মাস, মনে হচ্ছে যে এই লোকটি আমাকে কখনো ডাকেই, মনে হয় না যে এই লোকটা আমাকে রাত দিন উঠা বসা শোয়া সব অবস্থায় ডাকত, আর লোকটির স্বভাব এমন বাঁকা হয়ে অন্যদিকে চলে গেছে যে মনে হচ্ছে জীবনে কখনো আমাকে ডাকেনি, কোন সম্পর্ক আল্লাহর সাথে, দুঃখ আসলে আল্লাহকে ডাকে আর সুখ আসলে আল্লাহকে ভুলে যায়। এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। মাররা, তখন সে কেটে পড়ে বা চলে যায় কান্না, এমন ভাবে যে কান্না যেন আমাকে মনে হয় ডাকেই নাই, এলাদুরিন এমন কোন অনিষ্টের জন্য যা তাকে স্পর্শ করেছে, সেই সময় আমার কাছে দোয়া করেছেন না, মনে হয়েছে দোয়াই করেনি। এইভাবে সুসজ্জিত করা হয়েছে সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের কর্মগুলিকে, তাদের পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে শয়তানে পেশ করেছে, ভালো লেগেছে আর পাপ করতে থেকেছে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। কারণ আজকালকার নতুন আরবিতে একশো বছরকে শতাব্দীকে কারণ বলা হচ্ছে, কিন্তু পুরনো আরবিতে কারণ মানে একটা যুগ বা একটা জাতি, একটা জাতি একশো বছর বাঁচুক আর তিনশো বছর বাঁচুক আর পঞ্চাশ ষাট সত্তর বছর বাঁচুক, একটা কারণ মানে একটা জাতি। তো বহু জাতিকে তোমাদের পূর্বে আমি ধ্বংস করেছি, লাম্মা জালামু, কখন, যখন তারা জুলম অত্যাচার করেছিল আল্লাহর হকের ক্ষেত্রে, আম্বিয়া রসুলগণের হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে। ওয়াজাআতুম রসুলুম বিল বাইয়িনাত, এবং রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে। অমা কানু লাইউমিনু, কিন্তু তারা ঈমান নিয়ে আসার মতো ছিল না, ঈমান নিয়ে আসবে না, তাদের মন মানসিকতাই ছিল না ঈমান নিয়ে আসার, বিশ্বাস করার। কাজালিকা নাজদিল কওমাল মুজরিমিন, এইভাবেই অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি ধ্বংস করে। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, আর এই কাফির অবাধ্য জাতিগুলিকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করি। সুম্মা জাআলনাকুম, অতঃপর তোমাদেরকে করেছি খালাইফা স্থলাভিষিক্ত, খালাইফ খলিফাতুনের বহুবচন, খোলাফাও হয় আর খালাইফও হয় খলিফাতুন। ফিল আরজে, জমিনে তোমাদেরকে খলিফা বানিয়েছি, কার খলিফা, আমিন নেই, এখানে চলে গেছি কোন জায়গায় বাইরে, তখন এখানে শুক্রবারে বক্তব্য দেওয়ার জন্য আর একজন এসেছে, হচ্ছে আমার খলিফা, এটা হচ্ছে খলিফার স্থলাভিষিক্ত, যে স্থলে অভিষিক্ত হয়, স্থলাভিষিক্ত, আমার স্থল দখল করল। তো এখানে যে আল্লাহ খলিফা বলে, জমিনের খলিফা হচ্ছে আদম সন্তান, মানব জাতি হচ্ছে জমিনে খলিফা, কার খলিফা, এ মওদুদির কিতাবে, জামাত ইসলামের কিতাব, ইখওয়ানিদের কিতাবে কেমন করে গুমরা করেছে যে আওয়াজ আসছে আল্লাহর খলিফা, বুঝছেন না, কেমন ভাবে কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজের উপর এই মওদুদির কিতাব আর ইখওয়ানিদের কিতাবের, সাইয়েদ কুতুব আর এই হাসান বান্নার কিতাবের কথাগুলি ক্লিয়ার করে না বললে বুঝবেন না। একটি আয়াত দেখান যেখানে খলিফাতুল্লাহ বলা হয়েছে, আদমকে অথবা মানব সন্তানকে বলা হয়েছে আল্লাহর খলিফা, আল্লাহ তো গায়েবই না, আল্লাহ বলছে আমার কন্যা গায়েবিন, আমি তো গায়েবই না, আল্লাহর খলিফা, খলিফা কার হয় যে গায়েব থাকে তার খলিফা, আমি আছি আবার আমার কিসের খলিফা, আমার কিসের খলিফা, আমি যখন নেই তখন আমার খলিফা, আল্লাহ সবসময় হাজির, তা আল্লাহর কিসের খলিফা, আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, ভালো করে বুঝেন আর মগজ সাপ করেন এই সব বিভ্রান্তি থেকে, গোমরাহি থেকে, আল্লাহর খলিফা মানুষ নয়, আগে যেই জাতি ধ্বংস হয়ে গেছে সেই জাতির খলিফা। বাদশাহ আবদুল্লাহ রহমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, খলিফা হয়েছেন তার স্থলাভিষিক্ত খলিফা হয়েছেন বাদশাহ সালমান হাফেজাহুল্লাহ, এটা হচ্ছে খলিফা, বোঝা গেছে খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, কার খলিফা, কার খলিফা, আপনারা জানেন হাদিসের ভাষা, হাদিসের ভাষা খলিফা তো রাসূলুল্লাহ বলা হইত, আবু বকরকে কি বলা হইত, খলিফা তো রাসূলুল্লাহ, কেন খলিফাতুল্লাহ বলা হয়নি, কেন খলিফাতুল্লাহ বলা হয়নি, যদি মওদুদি মতবাদ ঠিক হইত, ইখওয়ানি মতবাদ ঠিক হইত, তাহলে আবু বকরকে খলিফাতুল্লাহ বলা হইত, যে আবু বকর আল্লাহর খলিফা হয়েছে, কারণ দেশের নবীর পরে প্রথম খলিফা খেলাফত পেয়েছেন তিনি, খলিফাতুল্লাহ তো বলা হয়নি, মাওয়াজকে সাফ করে, সেই জন্য এসব কথা আমার দেশের আলেম ওলামা বলছে না, বলছে না, যার ফলে বলা ফরজে আছে, যদি কেউ না বলি আর আপনারা এরকম গুমরাহে চলে যান, হ্যাঁ বিভ্রান্তিতে থাকেন, তাহলে কাল কিয়ামতে সবগুলি আলেমকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে বসে আছেন আদমকে আর আদম সন্তান, এরা আল্লাহর খলিফা নাই, সেইখানে বাজ রহমতুল্লাহ আলাই, না বললে বুঝবেন না, সেখানে বাজ রহমতুল্লাহ আলী মাকতাবা শামেলা কেউ সার্চ করে দেখবেন, একটা চিঠি মওদুদিকে লিখেছিলেন যখন শুনতে পেলেন ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ কারণ একই যুগের লোক আর ইবনে বাজের ইন্তেকাল মওদুদির পরে হয়েছে, তো মওদুদি সম্পর্কে যখন জানতে পারেন, মওদুদি তার কিতাবে লিখেছে যে আদম সন্তান মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা, তখন একটা চিঠি আমি নিজে পড়েছি, চিঠি তাতে নসিহত করেছেন তিনি মওদুদিকে আর বলেছেন যে শুনতে পেলাম জানতে পারলাম যে আপনি নাকি আল্লাহর খলিফা মানুষকে বলছেন, যদি এটাই আপনার আকীদা হয় তাহলে আপনাকে আপনার ভুলের সংশোধন করার দাওয়াত দিচ্ছি। সুতরাং এই মতিউর রহমানের কথা এটা নয় যে ছোট ছোট করে দেখবেন যে আমার মতো ছোট মানুষ বলছে যে এটি ভুল কথা, এটি আল্লাহ ইবনে বাজ রহমাতুল্লাহর কথা বলছি, এটি সালাফে সালেহিনের কথা বলছি, এটি খোলাফে রাশেদিনের কথা বলছি, আবু বকর ওমর উসমান আলীকে কেউ খলিফাতুল্লাহ বলেনি, সবাই বলেছে হ্যাঁ প্রথম খলিফাকে খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকরকে, আর ওমরকে তার খলিফা আবু বকরের খলিফা, আবু বকরের পরে জানাসীন হয়েছেন, উর্দুতে জানাসীন বলা হয়, ইস্তলাভিষিক্ত হয়েছেন, আর উসমান ওমরের খলিফা হয়েছেন, ওমরের পরে এসেছেন, আর আলী খলিফা হয়েছেন কার, হ্যাঁ উসমানের খলিফা হয়েছেন, ইস্তলাভিষিক্ত হয়েছেন, এই হচ্ছে খলিফার অর্থ। আর মানুষ জমিনের খলিফা মানে আল্লাহর খলিফা একটি আয়াত চাই, আমি তো ক্লিয়ার কথা বলছি, যারা বলবে আল্লাহর খলিফা একটি আয়াত চাই অত হাদিস, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই যখন এই মুতাজিলা আর মুতাজিলা শাসক জালেমরা যখন জুল অত্যাচার শুরু করলো আর কোড়া লাগানো যখন শুরু করলো, চাবুক লাগানো শুরু করলো যে বলতে হবে আপনাকে যে কোরআন হচ্ছে মখলুক, তখন তিনি বলেন ইতুনি বি আয়াতিন মিন কিতাবিল্লাহ আও হাদিসিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আয়াত কোরআন থেকে নিয়ে আসো আর না হলে একটি হাদিস নিয়ে আসো যে আল কোরআন ও মখলুক, কোরআন মখলুক, আমি এখনই বলবো যে কোরআন মখলুক, আমিও বলছি এই কথা যে একটি আয়াত নিয়ে আসো আর অথবা একটি হাদিস নিয়ে আসো যে মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা, তাহলে আমি এখনই বলবো যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, আর না হলে আপনারা তওবা করেন, আর তাদেরকেও তওবা করতে বলছি যারা এই বিভ্রান্তির শিকার হয়েছে আর ধর্মের নামে রাজনীতি করেছে, ধর্মের নামে এই রাজনীতি, দীন ইসলাম, দীন ইসলামের একটা অংশ রাজনীতি, কিন্তু ধর্মকে রাজনীতি বানিয়ে দেওয়া এটা ইসলাম নয়, দীন ইসলামকে পুরো রাজনীতি বানিয়ে দেওয়া, আর টার্গেট ইসলামের টার্গেটই হচ্ছে একামতের দিন মানে গদি দখল করা, এটা অপব্যাখ্যা ইসলামের, এটা ভুল ব্যাখ্যা। আর আমাকে আমাদের ভাইয়েরাকে বলছি মনে করিয়ে দেবেন একামতের দিন সম্পর্কে একটা আলোচনা করি, একামতের দিনের তাৎপর্য, একামতের দিন কি জিনিস, ইনশাআল্লাহ তা আলোচনা করব, না হলে অস্পষ্টতা থেকে যাচ্ছে আর অনেকে গুমরাহির শিকার হচ্ছেন। যাই হোক, এখানে আমি আমার তসবিহ শেষ করছি, আল্লাহ পাক কি বলছেন, মা জাআলনাকুম খালাইফা, এই কথা বলেন যে খালাইফা খালাইফুল্লাহ, তোমাদেরকে খলিফা বানিয়েছি জমিনে, মিম্বাদিহিম তাদের পরে, তাদের পরে মানে ওই কাফের জাতিগুলিকে ধ্বংস করেছেন আর তাদের জানাশীন তাদের স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাতিকে মুমিনদেরকে, লিনানজুরা কাইফা তাআমালুন, যাতে করে আমি দেখি যে তোমরা কেমন কাজকর্ম করছো, কেমন তোমরা আমল করছো, তোমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে দিয়ে আবাদ করেছেন, খলিফা বানিয়েছেন, প্রত্যেক মানুষ খলিফা মানে আবাদ করছে, এই জমিনকে আমরা আবাদ করছি সবাই একটা খাস খাস জায়গা নিয়ে আমরা আবাদ, কেউ ব্যবসার ক্ষেত্রে আবাদ করছি, কেউ জমি জায়গা আবাদ করছি, কেউ অফিস আবাদ করছি, কেউ আর কিছু করছি, কেউ এখানে আবাদ করছি, কেউ সেখানে আবাদ করছি, এই আবাদ আল্লাহ পাক করেছেন এই জমিনকে মানব জাতিকে দিয়ে দেখার জন্য, কাইফা তাআমালুন, কেমন আমল করে আল্লাহর কাছে আসছো, তোমাদের আমল ভালো হচ্ছে, নেক আমল হচ্ছে না বদ আমল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথা মানার তৌফিক দান করেন, হক কথা মানার ক্ষেত্রে অন্তরে যেন সংকীর্ণতা না দান করেন, আল্লাহ পাক রব্বুল অন্তরের বাঁকামি থেকে বক্রতা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, কারণ অন্তরে যখন মহব্বত ঢুকে যায় কারো, অতিভক্তি ঢুকে যায়, তার সম্পর্কে যদি ভুল ধরিয়ে দেওয়া হয় মানতে মানুষকে কষ্ট লাগে, আল্লাহ পাক যেন এই কষ্টটা আমার আপনার অন্তর থেকে দূর করে দেন, ভুল আমারও হইতে পারে, ভুল অন্য কারো হইতে পারে, কিন্তু আকীদার যদি ভুল থাকে, মানহাজের ভুল থাকে, তো কোনো সমঝোতা নেই, অবশ্যই ভুলকে ভুলতে হবে, এটা রফেদানের ইখতিলাফ না যে রফেদান করবো না করবো না, আমিন জোরে বলবো না আসতে বলবো, এই সুন্নতের ইখতিলাফ নয়, এটা আকীদার বিষয়, মানুষ আল্লাহর খলিফা নাই, মানুষ হচ্ছে আগের যে জাতি ছিল তাদের খলিফা, আমার বাপের বাড়ি ছিল, আমার বাপ ইন্তেকাল করেছে, বাপের বাড়ির মালিক আমি, বাপের খলিফা আমি, এটা হচ্ছে খলিফা, দাদার খলিফা আমার আব্বা হয়েছিলেন, দাদার জমি জায়গা পেয়েছেন, বাড়িটা পেয়েছেন, ভিটে মাটি পেয়েছেন, ওইটা খলিফা, এটা হচ্ছে খলিফার অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের পথে রাখেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي ان ابدله من تلقاء نفسي ان اتبع الا ما يوحى الي اني اخاف ان عصيت ربي عذاب يوم عظيم. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দ্বারা অসংখ্য মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথে আল্লাহ পাক লাগিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের মধ্যে সামিল করেন যারা কোরআন দিয়ে উপকৃত হয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক তাদের দলে যেন সামিল না করেন যারা কোরআন দ্বারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সত্যতা আল্লাহ পাক প্রমাণ করার জন্য কোরআনে কারীমকে সবচেয়ে বড় মুজিজা হিসাবে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের আয়াত নম্বর 15 ইরশাদ করেছেন এই কোরআনে কারীম সম্পর্কে। আমাদের তাফসীর সূরা ইউনুসের আয়াত নম্বর 15 থেকে আজকে শুরু হবে দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক ইরশাদ করেছেন মক্কার কাফেরদের অবস্থা, যাদের কাছে সর্বপ্রথম কোরআনে কারীম পড়ে শোনানো হয়েছিল তাদের কথা, তারা কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বলে মানতে রাজি হয়নি, বরং না মানার জন্য বিভিন্ন অজুহাত তারা বানিয়েছিল। তারা এই কোরআন মানব না, সেটা মানব না, এইরকম নিয়ে আসো, সেরকম নিয়ে আসো ইত্যাদি, এবং তার সাথে সাথে বিভিন্ন নিদর্শন মুজিজা তারা এই করত। যারা কোন কথা মানতে চাই না, আগে থেকে মগজে ঢুকে ফেলেছে, তারা এইরকমই বিভিন্ন অজুহাত করে থাকে। এটা হচ্ছে বদ প্রকৃতির মানুষের চরিত্র। আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইদা তুতলা আলহিম আয়াতনা বাইয়িনাত, আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতগুলি পাঠ করা হতো, কালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন ওই সব লোকেরা বলতো যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয়, অর্থাৎ কাফির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, আখিরাত হবে, বিচার দিবস হবে, পুনরুত্থান হবে, কবর থেকে আল্লাহ পাক পুনরায় জীবিত করে উঠাবেন, এসব কথা যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক দুনিয়াকে কর্মক্ষেত্র করেছেন, এই কর্মের বদলা আল্লাহ পাক দেবেন পরকালে, এসব কথা যারা বিশ্বাস করে না, তারাই হচ্ছে লায়ারজুন আলী কান, আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয় বা আশাবাদী নয়। তারা বলতো তাদের একটি অজুহাত, এতে কোরআনিন গাইরে হাজা আও বাদ্দিল, এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন নিয়ে আসো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোরআন নিয়ে আসো, একটি কোরআন গাইরে হাজা, এটি ছাড়া, মানে এই যে কোরআন নিয়ে এসো যে ভঙ্গিমায়, এটা আমরা চাই না, এটা মানব না, এছাড়া অন্য কোন কোরআন নিয়ে এসো, অন্য কোন পুস্তক নিয়ে এসো, গ্রন্থ নিয়ে আসো, অবদ্দলহু, অথবা এতে তুমি পরিবর্তন কিছু করো, এতে কাটছাঁট করো। আজকালকার মুসলিম সমাজের মোনাফিকগুলো, বিধির নাস্তিকগুলো এ ধরনের কথা বলে, কোরআনের সংস্কারের প্রয়োজন রয়েছে, কোরআনের সংশোধনের প্রয়োজন রয়েছে, হ্যাঁ, কোরআনে কিছু কথা আছে যেগুলো যুগের সাথে মিল খাই দেয়, যেমন চোরের হাত কাটা, তাই চোরের হাত কাটা হবে না, ও বলছে বর্বরত, আর গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হচ্ছে ভালো, তাই না, ওটা বর্বরতা নাই, যেটা আল্লাহ ইসলামে হারাম করেছেন সেটা তোমাদের জন্য এখনো এত উন্নতি করার পরেও বর্বরতা হয়নি। আর চোরে শুধু আল্লাহ চোরকে গণপিটু 10টা টাকা পকেট থেকে একদম পকেট মারে গণপিটু দিয়ে 10 টাকার জন্য মেরে ফেলে দিল, ওইটা বর্বরতা হল না। আর চোর একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা 2-4, 10-20 টাকা নয়, 10-20 রিয়াল নয়, চুরি করে নেওয়ার পরে যখন তার জন্য আল্লাহর দণ্ডবিধান ফরজ হয়েছে, তখন বর্বরতা হয়ে গেল। জেনা করে কত লোকের যে ক্ষয়ক্ষতি করল, কত লোকের যে ক্ষয়ক্ষতি করল, যার সাথে জেনা করল তার বাপ মা বংশ ইত্যাদি, আর তারপরে অন্য বংশকে এই বংশে ঢুকিয়ে দিল জেনার মাধ্যমে, অন্য বংশের বীর্য দিয়ে, বংশের কোন পরিচয়ই থাকলো না, এতগুলি ক্ষতির, এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে জেনাতে দুনিয়া আখেরাতের। আর তার শাস্তি যদি আল্লাহ বলেন যে 100টি চাবুক লাগাইতে হবে, বেত্রাঘাত করতে হবে অবিবাহিত হলে, আর বিবাহিত হলে রজম করতে হয়, তো বর্বরতা হয়ে গেল। তো এইরকম মোনাফেকগুলি মুসলিম সমাজে রয়েছে, তারা এই কথাগুলি বলে যেগুলি চোদ্দশো বছর আগে মক্কার কাফেররা বলেছে। আমার পক্ষে সম্ভব নয়, আমার এটি অধিকার নয়, আমার এটি ক্ষমতাও না, আমাকে এই আল্লাহ স্বাধীনতাও দেননি, ইখতিয়ারও দেননি যে আন ওবাদ্দিলাহু মিন তিলকায়ে নাফসি, আমি নিজের পক্ষ থেকে এই কোরআনে কোন পরিবর্তন ঘটাব, এই ক্ষমতা আমার নেই, এই স্বাধীনতা আমার নেই, এটি আমার অধিকার নয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো একমাত্র অনুসরণ করি সেই বিষয়গুলির যেগুলি আমার কাছে ওয়াহি করা হয়, প্রত্যাদেশ করা হয়। আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াহি আসে, ওয়াহি আসলে তার অনুসরণ করে আমার কাজ, আমার কাজ হচ্ছে ফলো করা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারে আল্লাহ রাব্বুল আলামিন পরে শরীয়তের প্রচারক বাহক এবং কোরআনে কেরিমের ব্যাখ্যার জন্য বিশ্লেষের জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার প্রতি উপদেশ কোরআন নাজিল করেছি, লিতুবাইয়ানা লিন্নাস, যাতে করে মানব জাতির জন্য তুমি সেটাকে বিস্তারিত বর্ণনা করে দাও, মানুষদের যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। কোরআন কারিমের বয়ান করা, কোরআন কারিমের বিস্তারিত আলোচনা করা, কোরআন কারিমের ব্যাখ্যা করা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার কথা, কাজ, অনুমোদন, সেগুলি ওহী। এই দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার যদি মিশন, তার ডিউটি হচ্ছে ইত্তেবা করা, অনুসরণ করা, তার কাজ হচ্ছে ফলো করা, ব্যাস পেছনে পেছনে চলা, আল্লাহ যা বলছেন ওই অনুযায়ী চলতে হবে, তাহলে আমাকে আপনাকে কেমন মুসলিম হইতে হবে, কোরআন সুন্নাহর ওহির অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির অনুসরণের একমাত্র হুকুম দেওয়া হয়, আমার কোনো ক্ষমতা নেই যে একটু আগে বাড়বো বা পিছনে টান দেব, অনুসরণ করে যেতে হবে, পেছনে পেছনে চলতে হবে ওহির। তো মুসলিম জাতির, জাতি বলেন, গোষ্ঠী বলেন, ব্যক্তি বলেন, আর সরকার বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে শুধু ফলো করা, অনুসরণ করা, আমাদের কাজ আইন রচনা করা নয়, তৈরি করা নয়, নতুন নতুন করে কোরআন বিরোধী কোরআনের নাই আর আইন তৈরি করা, এটা কোন মুসলিমের অধিকার নাই, কোন শাসকের অধিকার নাই, আর কোন সংসদের অধিকার না, পার্লামেন্টের অধিকার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, সুতরাং মানবরচিত বিধান এখান থেকে ক্যান্সেল, বাতিল ঘোষিত হয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওয়াহি করা হয় তারই একমাত্র অনুসরণ করতে হবে, এটাই হচ্ছে আল্লাহ পাকের আদেশ। ইন্নি আখাফ, আর না হলে কি দুর্দশা হবে, শোনো, ইন্নি আখাফ, নবী সাল্লাম বলছেন আমি আশঙ্কা করছি, ভয় করছি, ইন আসাই তো রব্বি, আমি যদি আমার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি, কি ভয় করছি, আখাফর মফুল হচ্ছে আজাবা, আমি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি তো ভয় করছি, আশঙ্কা করছি কিসের, মহাদিবসের শাস্তির, আজাবা ইয়াউমিন আযীম, আজাবও যেমন কঠিন তেমন আজাবের দিনটাও, বিচার দিবসটাও বড়ই কঠিন, ভয়ানক দিবস। এই জন্য এখানে ইয়াউমিনের গুণ হিসাবে আজিম নিয়ে আসা হয়েছে, ইয়াউমিন আযীমিন রয়েছে, এটি আজাবের সিফাত না, এখানে এখানে হচ্ছে ইয়াউমের সিফাত, সেই দিনটিও খুব ভীষণ দিবস হবে, ভয়াবহ দিবস হবে। কুল হে নবী, আরো বলে দাও, লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম, দেখো আমি নিজের পক্ষ থেকে কিছুই করি না, কিছুই বলি না, আল্লাহ যদি না চাইতেন তো আমি তোমাদেরকে এসব কথা পড়ে শোনাইতাম না, আমার কি গরজ পড়েছে আমি নিজের পক্ষ থেকে শোনাইতে যাব, তোমাদের মতো আমি চলতাম। কুল হে নবী, তুমি বলে দাও তাদেরকে, লাউ শা আল্লাহ, আল্লাহ পাক যদি চাইতেন, ইচ্ছা করতেন, মা তালাউতুহু আলাইকুম, তাহলে এই কোরআন তোমাদের কাছে আমি পাঠ করে তেলাওয়াত করে শোনাইতাম না, কোরআনের দাওয়াত পৌঁছাইতাম না, কিন্তু আল্লাহ সেটা চান, আল্লাহ চেয়েছেন বাল্লেগ, পৌঁছাও, আল্লাহ বলছেন ও আনজের, সতর্ক করো, সাবধান করে দাও, আল্লাহ বলছেন জানিয়ে দাও মানুষকে, সেই জন্য আমি করছি। ওয়ালা আদরাকুম বিহি, এমন কি আল্লাহ পাক তোমাদেরকে এই সম্পর্কে কোরআন বিহি মানে বিল কোরআন, কোরআন সম্পর্কে কিছু জানাতেন না। আল্লাহ আমাকেও বলতেন না, আমি তোমাদেরকে পড়ে শোনাইতাম না, আর আল্লাহও তোমাদেরকে জানাইতেন না। আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে এরকম অজ্ঞ জাহেল মূর্খ জাহিলিয়াতের যুগে বর্বরতায় রেখে দিতেন আর সমস্ত পাপ তোমরা অন্যায় করতে। আল্লাহ যদি চাইতেন তাই করতেন, কিন্তু আল্লাহ তা চাননি, তোমাদের কল্যাণ চেয়েছেন, তোমাদের ইহকাল পরকালের সার্বিক মঙ্গল চেয়েছেন। ফাকাদ লাবেস্তু ফিকুম উমরাম মিন কাবলি, দেখো আমাকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনেছ? তোমাদের মাঝে ৪০ বছর কাটিয়েছি, ৪০ বছর ধরে তো কিছুই বলিনি সব কথা। যদি আমি মিথ্যাবাদী হইতাম তো দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য তো আমি একটা মিথ্যা কথা বলতাম, আমার ব্যক্তি স্বার্থে, পয়সার স্বার্থে, বা মান সম্মানের স্বার্থে, কোন অনিষ্টকে ক্ষয়ক্ষতিকে ভয় করে কখনো মিথ্যা বলেছি বলতে শুনেছ? কখনো তো শোনানি, কখনো তো এরকম কথা শোনানি আমার কাছ থেকে। এটা হচ্ছে স্পষ্ট দলিল প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার, সত্য রাসূল হওয়ার। ৪০ বছর ধরে যেই লোকটি জীবনে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রেও না, দুনিয়ার ক্ষেত্রেও না, একটি মিথ্যা কথা বললেন না। আর এটা মুসলিমের কথা শুধু নাই, কাফেরদের কথা, কাফেরদের কথা, আবুল আহাবের কথা, তাদের কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাফা পাহাড়ের উপরে উঠে যখন দাওয়াত দিয়েছে নিজের গোত্র বংশকে, আর চারিদিক থেকে দৌড় দিয়ে সবাই ডাকাই, দাওয়াত মানে প্রথম ডাকলেন যেন তারা বুঝলেন যে কোন রকমের কিছু মক্কার উপর হামলা হয়েছে, হ্যাঁ দুশ্মন আক্রমণ করেছে, সুতরাং মক্কার আমাদের সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। এইভাবে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রথম দেননি। ইয়া সাবাহ, এ সকালে হয় আক্রমণ হতে যাচ্ছে, ইয়া সাবাহ। আরবরা জাহেলে যেভাবে ডাকত, ভোরে ভোরে ভোর রাতে, রাতের অন্ধকারে আক্রমণ হয়, হ্যাঁ তোমাদের আক্রমণ হতে যাচ্ছে, ছুটে এসছে সবাই। আবুল আহাব এসছে, নবীর চাচা, বিভিন্ন গোত্রের লোকেরা যতদূর মধ্যে আওয়াজ পৌঁছেছে আর একে অপরকে পৌঁছেছে, আরে ছুটে আসো, ছুটে আসো, কি হয়ে গেছে, কি হয়ে গেছে, সব ছুটে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের আর থেকে, যে পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি সাফা, এর পেছন থেকে দুশ্মন আক্রমণ করে আসছে, আকুন তো মুসাদ্দিকিয়্যা, আমাকে তোমরা বিশ্বাস করবে না করবে না, সহিহ বুখারী হাদিস, বিশ্বাস করবে না করবে না। সকল কাফেরই তো বলে, সবগুলি তো কাফেরই ছিল, তারা সবগুলি তো মুশরিক পত্তলুক ছিল, সকলে বলেছিল ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, জীবনে তোমাকে সত্য কথা ছাড়া কখনো মিথ্যা বলতে শুনিনি, কেন বিশ্বাস করবো না, তোমার কথা বিশ্বাস করবো না, কার কথা বিশ্বাস করবো? কাফেরদের সাক্ষী, এছাড়া বহু সাক্ষী আর রয়েছে, যা দু একটি হয়তো আপনাদের শোনাবো। ফাকাদ লাবেস্তু ফিকুম উমরাম মিন কাবলিহি, নবী সাল্লাম বলছেন যে দেখো আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে কোরআন পড়ে শোনাইতাম না, আর আল্লাহ তোমাদেরকে কোরআন সম্পর্কে কিছু জানাতেন না, কিছুই জানতেন না যে কোরআন বলে কোনো কিছু আছে, আল্লাহর বিধান বলে কিছু আছে, আসমানের সিলেবাস বলে কিছু আছে, কিছুই জানতেন না তোমরা। ফাকাদ লাবেস্তু ফিকুম উমরাম মিন কাবলিহি, তোমাদের মাঝেই দীর্ঘকাল এর পূর্বে আমি অবস্থান করেছি। উমর মানে হচ্ছে আয়ু, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এই জন্য উর্দুতে ব্যবহার হয়। আপনার বয়স কতকে উর্দুতে কি বলে? আপনি অমর কি আহ, হ্যাঁ অমরাম মিন কাবলি, এর পূর্বে এক যুগ, এক যুগ তো আবার আজকাল বলে যুগ ১২ বছর, তাই না, যুগ না দীর্ঘকাল বলে, অমরাম মিন ৪০ বছর বোঝানো হয়েছে, ৪০ বছরকে। তোমাদের মাঝে এর পূর্বে আমি দীর্ঘকাল অবস্থান করেছি, লাবেস্ত, কিন্তু কখনো কি শুনেছ কোন মিথ্যা কথা বলেছি, কখনো কি শুনেছি যে আমি কারোর সাথে ধোকাবাজি করেছি, হ্যাঁ প্রতারণা করেছি, কখনো আমার আখলাক চরিত্র খারাপ দেখেছ? আফালা তাকলুন, তাহলে কি তোমরা উপলব্ধি করো না বিষয়টি, তোমরা কি বিবেক বিবেচনা করো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, এ সম্পর্কে আরেকটি ঘটনা শুনে, এটাও সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাহগুলিকে চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, যেসব রাজাদেরকে, হ্যাঁ নেতাদেরকে চিঠি পাঠিয়েছিলেন, তাদের একজন বড় রাজা ছিল শামদেশের রাজা, আরবিতে হেরাক্লু। তো রোম সাম্রাজ্য, শাম মানে রোম সাম্রাজ্য, তখন ইউরোপের অনেকটা অংশ আর এইদিকে শামদেশ মানে জর্ডন, প্যালেস্টাইন, সিরিয়া, এমনকি রোমদের রাজত্ব বর্তমান সৌদি আরবের তাবুক এলাকা পর্যন্ত ছিল। আল জব, শাকাকা, দৌমাতুল জান্দাল এসব এলাকা আমি আমার প্রোগ্রামে সফর করেছি, এসব এলাকায় রোমদের, এসব এলাকা রোমদের দখলে ছিল সেই কালে। তো রোম সমাজ বিশাল সাম্রাজ্য ছিল তাদের। তো রোমের শাসককে চিঠি লিখেছে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে। এই কথা চিন্তা করেন, এত বড় পরাশক্তি, হ্যাঁ এই হাতির সাথে টক্কর নেওয়া, টক্কর তো নিতে যান, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের কল্যাণের জন্য, দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য, আর তোমাদের রাজত্ব টিকে থাকবে আর তোমাদের আখেরাত সুন্দর হবে, রাজত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্য নেই। কিন্তু আসলিম তাসলাম, নবী সাল্লামের চিঠির প্রথম অংশ ছিল বিসমিল্লাহ বলার পরে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাক্ল আযীমির রোম। শাসকের মানহানি করেননি, কিন্তু ইসলাম এটা সেখানে যে শাসকের মানহানি করো, তুই জাহেল মূর্খ মুশরিক কিচ্ছু জানিস না, হ্যাঁ নাস্তিক। আজকাল যেমন এক শ্রেণীর মূর্খ মুসলিম সমাজের, হ্যাঁ যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে, মুসলিম নেতারা তাদেরকে এইভাবে সম্বোধন করে, এ তো নাস্তিক, এ তো বেদিন, এ তো বেধর্মী, এ তো এই সেই। ইসলামের দাওয়াতের তরিকা না, নবীর তরিকা কোনটা? নবীর তরিকা হচ্ছে এলা হেরাকল আজিমের রোম, রোম সাম্রাজ্যের মহান আজিম, আজিম মানে কি, আজিম মানে মহান না, আজিমের রোম। কারণ ওখানে মানহানি হলে পড়বেই না, ও কি লিখেছে না লিখেছে প্রশ্নে উঠে না, ধরো কোথায় আছে ওরা খুঁজো, শুরু হয়ে যাবে, হতো না হইতো না। তাহলে এই খেদমতটাই করছে মূর্খ লোকেরা যারা শাসকদেরকে গালমন্দ করে, শুধু এটা হচ্ছে তাদের ইসলামের প্রচার, হ্যাঁ শুধু ইসলাম থেকে বের করে, এদেরকে খারিজ করা, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ইসলাম থেকে খারিজ করার জন্য, হ্যাঁ শাসক গোষ্ঠীকে, নেতাদেরকে, পয়সাওয়ালাদেরকে, সবকে, তাহলে বেদিন আর নাস্তিক আর ইসলামের দুশ্মন তোরা এই আর সেই করে বের কর, এই কাজই পাঠিয়েছে, ইসলামের কল্যাণের কথা বলার তৌফিক আল্লাহ পাক দেয় দিয়ে, এই জন্য খোঁজাখুঁজি শুরু, খোঁজো আর ভরো জেলে ঢুকো, খোঁজো আর জেলে ঢুকো, খোঁজো আর ফাঁসিতে চড়ে জেলে ঢুকো, ঠিক না। নবী কারীম আজিম রুম বলেছেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, এমন না যে তোমার জন্য সালাম নাই, সালাম আছে কিন্তু একটা শর্ত, কন্ডিশন, আলা মান ইত্তাবা আল হুদা, সঠিক রাস্তার অনুসরণ যারাই করে তার জন্য সালাম। এখন তুমি যদি সঠিক রাস্তার অনুসরণ করো তোমার উপর সালাম, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। আম্মা বাদ ফা ইন্নি আদুকা বিদি আয়াতিল ইসলাম, শোনো আল্লাহর নাম দিয়ে শুরু করে বলছি, অতপর বলছি ফাইনি আদু কবি দিয়ে আয়াতুল ইসলাম, তোমাকে ইসলামের বা আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, সরাসরি আছে কেউ ইসলামের দাওয়াত দেনেওয়ালা, শাসককে, এত বড় শাসক, হ্যাঁ খেজুরের পাটিতে শুয়ে আর মাটিতে বসে, মাটি জমে নামাজ পড়ে কাঁচা ঘরে থেকে, কোন নেই কোন সিকিউরিটি, আর বলছে আদু কবি দিয়ে আয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত দিচ্ছে, আসলেন তা আসলাম, ইসলাম নিয়ে আসো সই সালামত থাকবে, ইসলাম নিয়ে আসো নিরাপদ থাকবে, ইসলাম নিয়ে আসো তাসলাম ফির দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ রয়েছে, ইসলাম নিয়ে আসলে গদি চলে যাবে না, ইসলাম নিয়ে চলে আসলে মান সম্মান চলে যাবে না, ইজ্জত চলে যাবে না, ইসলাম নিয়ে আসলে তোমার খ্যাতি আর মর্যাদা রয়েছে তা ক্ষুণ্ণ হবে না, কিছু হবে না, তাসলাম সই সালামত থাকবে, দুনিয়াও থাকবে আখেরাতও থাকবে, আলে সৌদদের পূর্বপুরুষ ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাই, যখন শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই তৌহিদের দাওয়াত দিলেন, কবর মাজার পূজা শিরক মুসলিমরা করা শুরু করেছিল সেই সময় তৌহিদের দাওয়াত দিলেন, তার আগে অন্য কিছু শাসক গুলোকে দিয়েছিলেন, তারা দুনিয়ার ভয়ে যে কি জানি, হ্যাঁ গদি চলে যায়, তারপরে কি জানি লোকেরা দুশ্মন হয়ে যাবে, সবাই কবর মাজার পূজা করছে, আর যদি এই এই মোহাম্মদ আব্দুল্লাহ এই সাদ্দি এই আলেমের সাদ্দি তো আমাদের মুশকিল হয়ে যাবে, এই হুমকির মুখে টিকে থাকা যাবে না, সুতরাং কেউ সাদ দেয়নি, বের করে দিয়েছে, না আপনাকে পারছি না পারছি না, কিন্তু ইবনে সৌদ রহমতুল্লাহ আলী তিনি আশ্রয় দিলেন, ঠিক আছে আছি আছি আপনার সাথে, তার বিবি বিশেষ করে সারা রাত বুঝালেন স্বামীকে যে তুমি এই আলেমের সাথ দাও, এই শাইখের সাথ দাও, সারা রাতে রাজি করলেন স্ত্রী মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ, স্ত্রীর বড় ভূমিকা আছে, নারীদের বড় ভূমিকা আছে ইসলামের খেদমতে, সকালে বলছেন যে শেখ আপনি যা দাওয়াত নিয়েছেন হক, এবং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আপনার সাথে আছি। দেখেন 250 বছর হয়ে যাচ্ছে, 250 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলে সৌদের হুকুমত রাজত্ব টিকে আছে আলহামদুলিল্লাহ, আর তৌহিদের উপর টিকে আছে, সুন্নার উপর টিকে আছে, শিরক বিদআত মুক্ত হয়ে টিকে আছে, হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়নের সাথে টিকে আছে, আসলাম তাসলাম। তাহলে শাসক গোষ্ঠী কখনো এটা মনে করবেন না, তাদেরকে বলছি বা যারা উচ্চ পদে রয়েছেন, যারা মানসম্মান নিয়ে বেশি চিন্তা করেন, হ্যাঁ নেতৃত্ব নিয়ে বড় চিন্তা করেন, যে ইসলাম মানলে নেতৃত্ব চলে যাবে, ইসলাম মানলে আমাদের হয়তো পার্থিব স্বার্থগুলিতে আঘাত আসবে না। হ্যাঁ চুরি ডাকাতি করলে বেমানে আত্মসাৎ করলে হয়তো হ্যাঁ আঘাত আসতে পারে, কিন্তু আপনি সৎ পথে যদি দুনিয়া করেন কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং আল্লাপাক আরো উপরে উঠাবে। আর শক্তিশালী করেছেন না করেন, এই দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ আজকে থেকে 50-100 বছর আগে যে অবস্থা চলে এখন কি সেই অবস্থা না, অনেক উপরে চলে গেছে। চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন ইসলামের দাওয়াত ওই চিঠি গেল বাদশা রোম দেশের রাজা বাদশার কাছে, তখন সেখানে আবু সুফিয়ান, তখন পর্যন্ত কাফের ছিল আবু সুফিয়ান, পরে রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, এই আবু সুফিয়ান সেখানে নিজের ব্যবসায়ী যে বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন ওখানে, বললেন রাজা আচ্ছা খোঁজ করো তো মোহাম্মদ যে চিঠি লিখেছে আমাকে তার এলাকার তার দেশের কেউ আছে কিনা, আরব কেউ আছে কিনা এখানে। হ্যাঁ আছে আছে, একদল আছে, এরা সব বাণিজ্যের জন্য এখানে এসেছে, আছে, ডাকো ওদের যে নেতা তাকে ডাকো। আবু সুফিয়ান বেশ কিছু সাথী অমান মাহু বলছেন, অংশটুকু বলছি সেই হাদিসের লম্বা হাদিস রয়েছে এর কিসার, জিজ্ঞেস করলেন এই হেরাকল রোমের এই রাজা আবু সুফিয়ানকে, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, যে প্রশ্নগুলি করেছিলেন রোমের রাজা আবু সুফিয়ানকে তার কুফরির অবস্থায়, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে তোমরা কি এই মোহাম্মদকে কখনো মিথ্যায় অভিযুক্ত করেছ ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এই ইসলামের কথা বলার পূর্বে, ইসলামের কথা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার আগে আমার কাছে কোরআন নাজিল হচ্ছে, আমার কাছে আসমানি বাণী এসছে, এ কথা বলার আগে তোমাদের মাঝে তো সে লালিত পালিত হয়েছে, কোন রকমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যে কোন একদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বড়ই চালাক মানুষ, এত বড় একটা বিশাল দেশ চালাচ্ছে তো দুনিয়া বুঝে। জিজ্ঞেস করলেন এই হে রাখল কাল আবু সুফিয়ান, আবু সুফিয়ান বললেন ফাকুলতুল্লাহ, আমি বললাম না, জীবনে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, আর মিথ্যার সাথে কখনো আমরা অভিযুক্ত তাই করতে পারিনি। ওয়াকান আবু সুফিয়ান ইজ্জাক রাসুল কুফর, অথচ ওই সময় আবু সুফিয়ান শুধু কাফের ছিল না, কাফেরদের প্রধান ছিল। ওহদ যুদ্ধ যে বাদী ছিল এবং ক্ষয়ক্ষতি যে হয়েছিল এখানে আবু সুফিয়ানই ছিল সে মুখ্য নেতৃত্বে, আর দুই নম্বরে তার সেফা সালার ছিল খালিদ বিন ওলিদ, এই দুইজন বীর ছিল কাফেরদের তরফ থেকে, দুইজনকে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন, পরে সাহাবী হয়েছে তারা রাদিয়াল্লাহু আনহুমা। মানুষ যখন তওবা করে ফিরে আসে বড় জালেম হইলেও আল্লাহ পাক রহম করেন, এর প্রমাণ পাওয়া যায় না। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যবাদী এ কথা আপন জন সাক্ষী দিয়েছে, আর যারা অপর লোক ঘরের লোক যেমন সাক্ষী দিয়েছে, যারা পর যারা বাইরের মানুষ হ্যাঁ যারা শত্রু তারাও সাক্ষী দিয়েছে, তারপরও যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, তার উদ্দেশ্য সম্পর্কে, হ্যাঁ তার আখলাক ব্যবহার সম্পর্কে কোন মন্দ কথা বলার চেষ্টা করে, তাহলে সে নিঃসন্দেহ মুনাফিক, মুসলিম সমাজে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিথ্যা কথা বলেন, আর তাও আল্লাহ সম্পর্কে, কারণ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যারা মিথ্যা কথা বলে সবচেয়ে বড় জালেম, তো নবী জালেম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, ইফতারা আলা আল্লাহি কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করতে পারে, বলতে পারে, মিথ্যা বানিয়ে বলতে পারে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে নবীর জামাই করেছেন, ওর চাইতে বড় জালেম কাফের কি হইতে পারে। দেওয়ানবাগী মারদুত আল্লাহ ফাকরাব দুনিয়াতে যেন লাঞ্ছিত করেন, আর আখেরাতে মহাশাস্তি রয়েছে বিনা তওবায় থাকলে। আল্লাহ পাক দুনিয়াতে যেন লাঞ্ছিত অপদস্ত করেন, আর তাদের পিছনে যারা সমর্থন করছে মূর্খ লোকেরা অথবা যাদের কাছে ক্ষমতা রয়েছে আর সমর্থন করছে দুনিয়ার স্বার্থে, আল্লাহ পাক তাদেরকে সর্বনাশ করেন। কারণ এ তাগুত দাজ্জাল তাজ্জাব, বড় দাজ্জাল কানা দাজ্জাল আসার আগে নবী করিম সাল্লাম ত্রিশের বেশি দাজ্জাল আসবে, ত্রিশের বেশি দাজ্জাল আসবে, তার একটি দাজ্জাল এটা। ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আয়াতহি অথবা আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললে কেউ যদি ধর্ম ছড়ায় তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম, আর সত্য ধর্ম সত্য দিন যদি প্রচার করা হয় আর কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে সেও বড় জালেম। সুতরাং নবী করিম সাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন, এই দিনকে যারা অস্বীকার করবে, নবী করিম সাল্লামের উপর কোরআনে করিম নাযিল হচ্ছে, ওহী হচ্ছে, কেউ যদি ওহীকে অস্বীকার করে, আর মক্কার লোকেরা অধিকাংশই ওহীকে অস্বীকার তখন করেছে যেই সময় এই সূরা নাযিল হচ্ছে, সুতরাং এদের চেয়ে বড় জালেম আর কি হইতে পারে যারা কোরআনকে অস্বীকার করে, মিথ্যা মনে করে আল্লাহ পাকের আয়াতকে। আর নবী মুহাম্মদ সাল্লাম যদি মিথ্যা রচনা করেন তাহলে ওর চাইতে বড় জালেম কি হইতে পারে, আর তিনি মিথ্যা রচনা করেন নাই আল্লাহ সম্পর্কে। আর কেউ যদি মিথ্যা রচনা করে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মুসাইলামা কাযযাব, পাদ আনাসি, আর এইরকম যুগে যুগে বেশ কিছু নিজেকে নবী দাবি করেছে, অথবা ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, ইমাম মেহেদী দাবি করেছে, এই সেই দাবি করেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম আল্লাহ পাক বলছেন। আর সত্য দিনকে যারা অস্বীকার করে তারাও বড় জালেম। সত্য দিন কোরআনে করিমকে যারা অস্বীকার করে, রাসূলের হাদিসকে যারা অস্বীকার করে, আহলে কোরআন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, বুখারীকে অস্বীকার করে, তারা হচ্ছে বড় জালেম। কারণ কোরআন দিয়ে আল্লাহ দিন কমপ্লিট করেননি শুধু, যতক্ষণ পর্যন্ত তার সাথে হাদিস না মিলাবেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটা বলেননি শুধু কোরআন বলেননি, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহি, যতদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, যতদিন পর্যন্ত তোমরা বিহিমা ওই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, শুধু ধরে থাকবে না মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে করিম, ওয়া সুন্নতি আর আমার আদর্শ, আমার সুন্নত, সুন্নত মানে হাদিস, নবীর ভাষায় সুন্নত মানে হাদিস, সুন্নত মানে হাদিস, হাদিস মানে হাদিস, আসার মানে হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খাবার মানেও হাদিস। এই জন্য মুহাদ্দিসিনদের ভাষায় হাদিসকে খাবারও বলা হয়, হাদিসও বলা হয়, সুন্নাহ বলা হয়, আসারও বলা হয়। দোয়াই মাসুরা এখান থেকে বলেন, দোয়াই মাসুরা নবীর হাদিসের বর্ণিত দোয়া, হাদিসে যে দোয়াটি আছে দোয়াই মাসুরা, কিন্তু আমাদের দেশের লোকেরা বুঝে না, বুঝে ওই সালাম ফিরার আগে এখানে যে দোয়াটা পড়ে ওইটি শুধু দোয়া মাসুরা, বড় ওই অজ্ঞতা আমাদের মুসলিম সমাজের। ইন্নাহু লাইফুল মুজরিমুন, শুনে রাখো, নিঃসন্দেহে যারা অপরাধী তারা সফল কাম হয় না, সফল কাম হবে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারাও অপরাধী মুজরিম, সুতরাং তারা কখনো সফল কাম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছে, সবচেয়ে বেশি সফল হয়েছে, 23 বছরের জিন্দগিতে। কাফিররাও অনেক বই এই সম্পর্কে লিখেছে, তার মধ্যে একটা বই আপনারা শুনেছেন খুব বেশি না, 100 জন মনীষীর আজ জীবনী লেখা হয়েছে, আর 1 নম্বর রাখা হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, 100 এই বইটা। এইরকম অনেক লেখকরাই অমুসলিম তারা লিখেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জীবনে যত বড় বিপ্লব নিয়ে এসেছেন মানব জাতির ইতিহাসে কোন মনীষী নিয়ে আসতে পারেনি। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যতা প্রমাণ করে না? ওরাই যখন সাক্ষী দিচ্ছে তো বাকি শুধু এতটুকু আছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো, এতটুকু শুধু তাদের সামনে বাকি আছে, আর কিছু বাকি নেই। এই দাওয়াত তাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কথায় বরকত দান করেন, আমাদের দাওয়াতে বরকত দান করেন, আর যারা ইসলামের বাইরে রয়েছে তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন, ইসলামের মধ্যে থেকে যারা শিরক বিদআত গোমরাহিতে রয়েছে নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকায় চলছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান। এরা হচ্ছে মুজরিম, দুই শ্রেণীর লোক তাহলে, মুজরিম অপরাধী যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধর্ম চালে, তাহলে যারা ধর্মের নামে শিরিক করে, বিদাত করে, হ্যাঁ, খারিজি মনোভাব রাখে, হ্যাঁ, ধর্ম বলছে মুসলিম খুন করো, ধর্ম বলছে যে সেনাবাহিনী খুন করো, ধর্ম বলছে পুলিশকে মারো, ধর্মের নামে যারা করে এরা হচ্ছে মুজরিম অপরাধী। যারা কবর মাজার পূজা করে তারা মুজরিম অপরাধী। যারা বিদাত করে নবীর তরিকা ছাড়া নতুন নতুন ইবাদত বন্দেগীর তরিকা জিকির আজকার করে, হুহু হাহু ইল্লাল্লাহু আল্লাহু জিকির করে, সব মুজরিম অপরাধী। শুধু অপরাধী মানে চোর আর ডাকাত নয়, অপরাধী মানে সমাজ বিরোধী কাজ করে, শুধু তারাই তারাই ক্রাইম করে তারাই অপরাধী না, এগুলো তো এক শ্রেণী শাসকদের কাছে এগুলো অপরাধী। কিন্তু ইসলামের কাছে অপরাধী হচ্ছে যারা ইফতার আল্লাহ কাজে, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, নিজে রচনা করে অথবা কেউ রচনা করেছে আর ওই মিথ্যার পিছনে মিথ্যাকে ফলো করে, অনুসরণ করে। তার মানে শিরকের ধর্ম, বিদাতের ধর্ম যারা পালন করে আর খারিজি মনোভাব যারা রাখে ওইটাকে জেহাদের নাম দেয়, তারা হচ্ছে বড় জালেম। আর এর সাথে সাথে আরেক দলে জালেম যারা আল্লাহর দিনকে অস্বীকার করে, দিন পালন করে না, দিন ইসলামের বাস্তবায়ন করে না, ফরজ ওয়াজিব আদায় করে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, জালেম। ওকে জবাবি আয়াত ইন্নাহু লা ইফলাহুল মুজরিমুন। সুতরাং শুনে রাখো, যারা অপরাধী তারা কখনো সফলকাম হবে না। ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম। মুশরিকদের কথা আল্লাহ পাক বলছেন যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, এমন কিছুর উপাসনা করে মা লা ইয়াদুরুহুম, যা তাদের অপকারও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, আর তাদের উপকারও করতে পারে না। উপকার অপকারের মালিক তারা নয়। তারপরে এদের পূজা করে, এদের উপাসনা করে, সে মূর্তির আকারে হোক অথবা মাজারের আকারে হোক। মাজার কি অপকার করতে পারে বলে, নিজের যেই মাজার যেই কবর নিজের অপকার উপকারের মালিক নয়, নিজের কবরটাকে রক্ষা করতে পারে না, নিজে যে কি অবস্থায় আছে হদিস রাখে না, তাহলে সে অন্যের কি করে অপকার উপকারের মালিক হবে? এটাও কি বুঝে আসে না? আমি যদি নিজেকে রক্ষা না করতে পারি তা আপনাকে কি রক্ষা করব? বুঝছেন না? আল্লাহ ছাড়া যেসবের উপাসনা হচ্ছে সেগুলি না অন্যের উপকার অপকার করতে পারে, না নিজের উপকার অপকার করতে পারে, কোনোটাই করতে পারে না। এমনকি শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার চাইতে বড় মানুষ পৃথিবীতে কেউ এসেছে নাচবে? তার সম্পর্কে কোরআনে দুই রকমের আয়াত রয়েছে, কুল্লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফা। এই নবী বলে দাও ওদেরকে যে আমি আমারও অপকার অপকারের মালিক নই, আমিও আমার অপকার উপকারের দাররান ক্ষতির নাফান লাভের আমারও অপকার উপকার ভালো মন্দের মালিক আমি নই, নিজেরই ক্ষয় ক্ষতি বা ভালো লাভ মন্দর মালিক যখন না, আমি নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারি না, নিজেই লাভবান হইতে পারি না, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ হেফাজত করবেন, আমি মালিক না। যেমন এই ভাষা দিয়ে কোরআনে আল্লাহ নির্দেশ নবীকে, তেমন আরেক ভাষা দিয়ে শুন, কুল্লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। সূরা জিন আল্লাহ বলছেন, হে নবী এটাও বলে দাও যে তোমাদের জন্য আমি দাররান অপকারেরও মালিক নই, ওয়ালা রাশাদা আর তোমাদের কল্যাণেরও মালিক নই, উপকারের মালিক নেই। তাহলে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে উঁচা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ রাসূল, তিনি যদি অন্যেরও অপকার উপকারের মালিক না, নিজেরও অপকার উপকারের মালিক না, তো জিলানি চিস্তি আর এই খাজা আর অমুক রশি তমুক রশি এসব কিসের মালিক? হ্যাঁ, এসব কিসের মালিক? আল্লাহ পাক যেন গুজার তৌফিক দান করেন। তারা উপাসনা করে, এবাদত মানে আবার এই মূর্খ সমাজ যারা কবর মাজার পূজা করে, এবাদত মানে শুধু নামাজ তো, নামাজ তো আল্লাহর জন্য পড়ছে, কবর পূজারীও শুধু নামাজে এবাদতকে সীমিত করে দিয়েছে, রোজা তো আল্লাহর জন্য রাখছি, জাকাত তো আল্লাহর জন্য দিচ্ছি, সুতরাং এবাদত আল্লাহর, তাহলে সিজদাটা যেন ওইটা তাজিমের সিজদা করছি, মাজার কি করছি, জিন্দা বা মৃত পীরকে সিজদা করছে, ওইটা ওটা তাজিমের জন্য করছে, ওটা এবাদত নয়, ওটা এবাদত, সিজদাই তো এবাদত। এর চাইতে বড় এবাদত আর কি হইতে পারে? সিজদায় এমন ভাবে মানুষ লুটিয়ে পড়ে যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে এই মাথার কপাল, সেটাকে যখন ধুলাতে মানুষ লুটিয়ে দিতে পারে, এর চাইতে বেশি বড় এবাদত কি হইতে পারে? নিচে বসতেই অনেকে ভালো লাগে না, যার ফলে যদি এখানে ওই রকম ভালো ব্যবস্থা হল থাকতো, আর যদি ওই রকমের চেয়ার আর স্পেশাল ব্যবস্থা, তাহলে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বড় বড় শিক্ষিত লোকেরা, বিভিন্ন কোম্পানির যারা ম্যানেজার হয়ে রয়েছে, তারা এসে বসতো, কারণ আমাদের যেন স্পেশাল ব্যবস্থা হয়েছে। কিন্তু আর ইসলামিক সেন্টারে গেলাম, গিয়ে দেখলাম এখানে ইঞ্জিনিয়ার মানুষ, একজন ডাক্তার মানুষ, আর সবাই নিচে বসে আছে, আরে কার্পেটে বসে আছে, আর কার্পেট পরিষ্কার আছে কি না আছে আল্লাহই জানে, বসতে ভালো লাগে না। যদি পাছা শরীফ খান যদি এখানে রাখতে যদি ভালো না লাগে, তো কপাল এত সুন্দর জায়গা, কপাল শরীফটা কি রাখা যেমন তোর কথা, এটা এবাদত হইল না? যে কবরকে সেজদা করবে, জিন্দাবীরকে সেজদা করবে, আর বলবে যে এটা এবাদত হইল না, এটা এবাদত, এবাদত সেজদা বড় এবাদত, দোয়া ডাকা আহ্বান করা, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, এটা এবাদত নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদুয়া হুয়াল এবাদত, দোয়াই তো হচ্ছে এবাদত আসল। এটা সহিহ মুসলিমের সহিহ হাদিস। আর এক ভাষা দিয়ে রয়েছে তিরমিজিতে, ওইটা একটু জয়ীফ হাদিস, আবার জয়ীফটা ছড়াছড়ি বেশি আমাদের দেশে। আদুয়া মুকুল এবাদা, দোয়াই হচ্ছে এবাদতের মগজ, অর্থ ঠিক আছে কিন্তু এই শব্দে হাদিসের সনদটি হচ্ছে দুর্বল। দোয়া এবাদতের মগজ, মগজটি তো আসল, মগজটি তো আসল, তো আদুয়া হল দোয়াই হচ্ছে এবাদত, আসল এবাদত। তো আপনি আল্লাহকেও ডাকবেন দোয়া মোনাজাতে, আল্লাহ মদত করো, আর বাবাকেও ডাকবেন আপনি, আল্লাহকেও মনে করবেন যে আল্লাহ রক্ষা করবেন, আর এই পীর সাহেবই রক্ষা করবেন, হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যাবেন, কত বড় মুশরিক আপনি চিন্তা করেন তো দেখি, কত বড় শিরিক করেন আপনি ইবাদত, আল্লাহর হক দিয়ে দিলেন না। ওয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা এমন কিছুর তারা উপাসনা করে, ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, যা তাদের অপকার করতে পারে না, ওয়া লা ইয়ানফাউ, তাদের উপকার করতে পারে না। ওয়া ইয়াকুলুনা, আর তাদের ধারণা, হাওলা, তাদের ধারণা এরকম ছিল না যে এরা নিজেরাই দেবে, বরং আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে এই ধারণা ছিল। তারপরেও মক্কার মুশরিকদেরকে আল্লাহ কি বলেছেন, মুশরিকও বলেছেন, কাফেরও বলেছেন, কুলিয়া আইয়ুহাল কাফেরুন, এই হে কাফেররা, কারা কালা সমাধান করেছেন, মক্কার লোক বাদ দিয়ে নাস্তিক খুঁজে খুঁজে না, যাদের জন্য প্রথম আয়াত নাজিল হয়েছে তাদেরকে সম্বোধন করা হয়েছে, বলেন তো দেখি, আল্লাহ ওদেরকে কাফেরুন বলেছেন না বলেন নাই, ওদেরকে মুশরিকুন বলেছেন না বলেন না, ইন্নামাল মুশরিকুন, মুশরিকরা নাপাক, সুতরাং মক্কায় এতদিন ছিলে ছিলে, এখন মক্কা বিজয় হয়ে গেছে, হ্যাঁ ইসলামের ছায়া তলে চলে এসছে, আর এখান থেকে মূর্তি পূজা, গাইরুল্লাহর পূজা কে দলিশাদ করা হয়েছে, আর মুশরিকও এখানে আসতে পারে, ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমি মাজা, এই বছরের পরে আমরা বিদায় হজে আসবো দশম হিজরিতে, তখন যেন একজন মুশরিক মসজিদ হারামের কাছেও না আসে, তওয়াফ করতে আসা তো দূরের কথা, আর মসজিদে বসে থাকা তো দূরের কথা, আর মসজিদ হারামে ঢোকার তো দূরের কথা, হারামের এলাকাতে যেন কেউ না, কোন মুশরিক না আসে, ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমি মাজা। কারা আল্লাহ বলেছেন, হ্যাঁ ইহুদি নাসরাদের কথা শুধু বলেছেন না, যারা বলত আয়াতগুলি কাদের সম্পর্কে প্রথম নাজিল হয়েছে, মক্কার মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছে, আমি যে কথাটা বলতে চাই, মক্কার মুশরিকরা এই কথা ভাবত না যে আমাদের লাত উজ্জা মানা দেবদেবীগুলো এরা নিজেই স্বয়ং সম্পন্ন, এরাই সবকিছু দিতে পারে, এরাই আমাদেরকে দেবে, আর এরাই আমাদেরকে রক্ষা করবে, এরা আমাদের সুখ দুঃখের মালিক, এ কথা মনে করতো না, বরং এরা কি বলতো, এরা বলতো হা ওলাই সুফা আওনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশকারী হবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য সুখ নিয়ে দেবে, দুঃখ দূর করে দেবে, বিপদ আপদ দূর করে দেবে, আমাদের উদ্ধার করবে, মনের কামনা বাসন পূরণ করাবে আল্লাহর কাছ থেকে নিয়ে, সুপারিশ সুপারিশ সুপারিশ কারা করে, সুপারিশ যারা করে তারাই ওসিলা হয়, ঠিক না, সুপারিশ যারা করে তারা কি, ভাই আমার চাকরিটা হওয়ার ক্ষেত্রে অমুক ব্যক্তি আমার ওসিলা, কেন বলছে উনি গিয়ে আমার জন্য একটু সুপারিশ করেছিলেন, ঠিক কিনা, যে সুপারিশকারী সে হচ্ছে ওসিলা, তাহলে কবর মাজার পূজা কোন অজুহাত এই দলিল দিয়ে হচ্ছে কি হচ্ছে না, এই যুক্তিতে হচ্ছে কি হচ্ছে না, যেই যুক্তিতে মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, বুঝতে পারছেন, তাহলে মূর্তি পূজায় আর মাজার পূজায় পার্থক্য আছে, ওরাও বলতে এরা সুপারিশ করে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে স্বয়ং সম্পন্ন, আর এরাও বলছে যে ওলিয়া ওলিয়া গোস কুতুব আল্লাহর যে আছে এরা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, বড় বড় জাহাজ নিয়ে হ্যাঁ মহাজের মাক্কি সাহেব আর গাঙ্গুহী সাহেব চলে আসবেন, তার ভাষায় বলছি, তাদের বড় এক পীরের ভাষায় বলছেন, আমার ভাষায় এটা শুনেছেন কে শুনেছেন? একটু আদর না তো, দেখছেন কতগুলো হাত উঠছে। এরা চলে আসবে একেবারে ঘামের উপরে বড় বড় বিশাল জাহাজ নিয়ে চলে এসছে, আর আসার পরে সবকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাবে, ঘাম একটু লাগতেও দিবে না, সবকে উঠিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। ওরা নিজেও নিয়ে আসবে, ওরা তো নিয়ে আসবে নিয়ে আসবে, এরা তো হইল আবার ভারতের তো বাংলাদেশের একজন আছে, কারা বুঝছে? হ্যাঁ তো বুঝতে পারছেন, এ হলো ধর্ম। তাহলে যাদেরকে হক্কানি বলছেন তাদের অবস্থা এরকম যে এরা হাওলায় সোফাওনা ইন্দাল্লাহ, এরা আল্লাহর নিকটে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরাই হল হক্কানি। তাহলে বাকিগুলোর অবস্থা কি? দুর্দশার শেষ নেই, আল্লাহ পাক হেফাজত করেন এরকমের শিরক উপরি থেকে। কুল হে নবী, তাদেরকে বলে দাও, আতুনাব্বিউন আল্লাহ বিমা লা ইয়ালা ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে খবর দিচ্ছ? আল্লাহ জানেন না? আতুনাব্বিউন আল্লাহ, আল্লাহকে তোমরা সংবাদ দিচ্ছ, জানাচ্ছ, বেমা এমন কিছু যা লা ইয়ালাম, তিনি জানেন না, ফিস সামাওয়াতে যে আকাশ সমূহে ঘটছে, ওয়া লা ফিল আরদ আর পৃথিবীতে হচ্ছে, আল্লাহ জানেন না যে আল্লাহর জমিনে আল্লাহর আকাশে সুপারিশকারী আছে, এমন গোস কুতুব আছে আর আব্দাল আছে যারা এই করে সেই করে, আল্লাহকে জানাচ্ছে এগুলো? আল্লাহকে খবর রাখেন না এগুলো? আল্লাহ তো তার কিতাবে বলেননি সব কথা। সুবহানাহ, তিনি পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি, এসব শরীক হওয়া থেকে আল্লাহ পাক পাক, আল্লাহর কোন শরীক অংশীদার নেই। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যেসব শিরক তারা করে থাকে মুশরিকরা, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে। ওয়া তাআলা ঊর্ধ্বে। ওয়া মা কানা আন-নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করছেন মানব জাতির কথা, যে মানব জাতির আসল হচ্ছে একটি দিন, একটি ধর্ম, সেটা হচ্ছে তৌহিদের দিন, তৌহিদের ধর্ম, আল্লাহর একত্বের ধর্ম। আর এই ধর্মে সকলেই বিশ্বাসী ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত মানব জাতি একটি জাতি ছিল, একটি উম্মত ছিল, দ্বিতীয় কোন ধর্ম কর্ম পথ মত ছিল না। এর দ্বারা যারা কাফের মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, দুর্গাকে শরিক করুক আর দরগাকে শিরক করুক, হ্যাঁ মূর্তি পূজা করে বহুত্ববাদী হোক অথবা কবর মাজার পূজা করে বহুত্ববাদী হোক, তাদেরকে বলেন যে তৌহিদ হচ্ছে আসল, আল্লাহর একত্ব হচ্ছে আসল ধর্ম, আল্লাহর নাজিলকৃত ধর্ম যুগে যুগে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, আদম থেকে শুরু হয়েছে। সমস্ত নবী রাসূলগণের দিন ছিল একটি, সেটা তৌহিদের দিন, তৌহিদের ধর্ম। আর মানুষরা কি করেছে? জন্মিয়েছে শিরকের ধর্ম, বহুত্ববাদীর ধর্ম। এ বহুত্ববাদের ধর্ম মানুষরা তৈরি করেছে। আল্লাহ পাক বলছেন অমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানুষরা একটি জাতি ছাড়া ভিন্ন কিছু ছিল না, মানব জাতি একটি জাতি মাত্র ছিল, তারা সকলেই নিজেদেরকে মুসলিম বলতো, মুমিন বলতো, আদম আলাইহিস সালাম মুমিন মুসলিম, ইব্রাহিম মুসলিম, নূহ আলাইহিস সালাম মুসলিম, সকলে মুমিন মুসলিম ছিলেন তারা। এখানে রয়েছে অমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি এক উম্মত ছাড়া ভিন্ন কিছু ছিল না, আর অন্য জায়গায় রয়েছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একই উম্মত ছিল। কিন্তু যখন শিরকের উদ্ভব ঘটল বা ঘটাল, ফাবাসাল্লাহু মুবাশশিরিনা মুনজিরিন, বাসাল্লাহুন নবীনা মুবাশশিরিনা মুনজিরিন, তখন নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা সতর্ককারী করে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলছেন যে ফাখতালাফু, এক উম্মত এক জাতি, সকলে মুসলিম ছিল, তাহলে ইসলামটাই হচ্ছে আসল, এই ইসলামের দিকে সকল মুসলিমকে আসতে হবে, স্বেচ্ছায় আসেন আর না হলে নিরুপায় হয়ে আসেন, এখন আসেন আর না হলে আপনার আগামী প্রজন্ম আসবে। ভালো করে বলছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে সারা পৃথিবী মুসলিম হবে, এমন একটা সময় আসবে, আর ঘনি আসছে ইসলামী জাগরণ শুরু হয়েছে, কোরআন সুন্নার দিকে ফিরে আসা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন মুসলিম সমাজে এখন অন্ধ হয়ে কেউ চলতে চায় না, সবাই জানতে চায়, তদন্ত করতে চায় যে আমি যে ধর্মটা করছি এটা ঠিক না ভুল, অল্প কিছু লোক অন্ধ বোকা থেকে গেছে, যে বাপদাদা যেটা করেছে সেটাই, অল্প কিছু লোক, মেজরিটি আজকাল সজাগ হয়েছে, ভাই যেটা করছি সেটা করে একটা ফল পেতে হবে, নিশ্চিত হইতে হবে যে ফল পাবো কিনা, হ্যাঁ সঠিক ধর্মে দিনে আছি কিনা, চোখ খুলেছে মানুষের, এটাকে বলা হয় জাগরণ, তৌহিদ সুন্নার জাগরণ। মুসলিম সমাজে তৌহিদ সুন্নার জাগরণ উঠেছে, আর অমুসলিম সমাজে দলে দলে ইসলাম গ্রহণ করছে, ইসলামের জাগরণ। জি, এটা হচ্ছে আমাদের জন্য শুভ লক্ষণ, এটা হচ্ছে বলা যায় যে আমাদের জন্য যেটা পূর্বাভাস, পূর্বাভাস বলা হয় যে নবী সাল্লামের ওই হাদিসের বাস্তবায়ন হতে যাচ্ছে। লায়াব কালা জাহারিল আরদে, নবী সাল্লামের সেই হাদিস, লায়াব কালা জাহারিল আরদে বাইতু মাদারিন ওয়ালা ওবার, এই ভূপৃষ্ঠে কোন কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি থাকবে না, ইল্লা, হ্যাঁ থাকবে কাঁচা বাড়িও থাকবে পাকা বাড়ি থাকবে, যে কোন পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, সমস্ত বাড়ি ঘরে ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম, ওই কাঁচা পাকা সমস্ত বাড়িতে হ্যাঁ কি ঢুকিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন, বে ইজ্জি আজিজিন, সসম্মানে সাদরে পড়াশোনা করবে, স্টাডি করবে, আর ইসলাম নিজে থেকে গ্রহণ করে নেবে, আগে ভাগে ইসলাম গ্রহণ করে নেবে, আও বেজুল্লে জালিলিন, অথবা লাঞ্ছিত অপদস্ত হয়ে ইসলাম গ্রহণ করে, নিরুপায় হয়ে করতে হবে, ইসলামের ছায়াতলে আসতেই হবে, আর তারপরে কিছু অবস্থা তৈরি হবে, আর তারপরে কেয়ামত হবে। এ হচ্ছে আগামী পৃথিবীর ইতিহাস যেদিকে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যতই ইসলামকে চেপে রাখার চেষ্টা করা হোক, আর যতই কোরআন সুন্নাহর দাওয়াতকে দমন করার চেষ্টা করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে শক্তিশালী করবেন। ওয়াইয়াবাল্লাহু ইল্লা ইয়ুতিম্মা নূরা, আল্লাহ তার নূরকে সম্পূর্ণ করে পরিপূর্ণ করবেন, এছাড়া আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না, অবশ্যই করবেন। ওয়ালাউ কারিহাল কাফির মুশরিকুন, মুশরিক কাফির যদিও তা মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মানুষরা দ্বিমত করল, দ্বিমত শুরু হইল, হ্যাঁ মূর্তি পূজার ধর্ম শুরু হইল, কেউ মূর্তি পূজার ধর্ম শুরু করল, ধীরে ধীরে ধীরে ধীরে ওজার আল্লাহর পুত্র শুরু হলো, ধীরে ধীরে ঈসা আল্লাহর পুত্র শুরু হলো, তৃতীয়বাদ শুরু হইল, বহুত্ববাদ শুরু হইল, হ্যাঁ এইভাবে বহু ধর্ম কর্ম শুরু হইল। ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আল্লাহ পাক বলছেন যদি হে নবী মুহাম্মদ তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্ণেই, তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্বেই যদি ঘোষণা না হয়ে যেত, সাবাকাত মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি কথার পূর্ব ঘোষণা যদি না হয়ে যেত, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো, ফিমা ফিহে ইখতালিফুন, যে সম্পর্কে তারা মতবিরোধে পড়ে রয়েছে, যারা বিভিন্ন মত পোষণ করছে, বিভিন্ন ধর্মকর্ম করছে। তো আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত কি হয়েছে? পূর্ব সিদ্ধান্ত এ হয়েছে যে কোন জাতিকে আল্লাহ পাক অতক্ষণ আজাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ সতর্ক সাবধান না করে দেবেন, একটি কথা। অমা কন্যা মহাজেবিন হাতানা বাসা রাসুল্লাহ, আরো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এটাও হয়েছে যে কোন লেকুল্লে উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির আর ব্যক্তির একটা সময়সীমা আল্লাহ নির্ধারণ করেছেন যে এরা এতদিন বাঁচবে, এতদিন থাকবে, এতদিন এদের উত্থান হবে, তারপরে পতন হবে, এসব কথা আল্লাহ পার পূর্ব ঘোষিত। আল্লাহ যদি এগুলির ফয়সালা আগে থেকে না করে রাখতেন, তাহলে যখনই নাফরমানি কে করত তখনই ওই জাতিকে, ওই ব্যক্তিকে, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ এই জন্য করেন না, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়সীমা নির্ধারণ করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব স্বীকৃত যে বাণীটি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বদলার জগৎ করেন যে সকলকে অপরাধ করলেই, কুফরি করলে, শিরক করলে শাস্তি দিয়ে দেবেন, তাহলে জাহান্নাম আল্লাহ কেন তৈরি করলেন? আখিরাতেও শাস্তি দেবেন, দুনিয়াতে আল্লাহ ছাড় দেবেন, ছেড়ে দেবেন না, ধরবেন পরকালে হয়তো, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পূর্ব ঘোষিত। এই বিষয়গুলি রয়েছে সাবাকাত মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে পূর্ব ঘোষিত কথা। ওয়াইয়াকুলুন, আর তারা বলল লাউলা উনজিলা আলাইহি আয়াতু মির রাব্বিহি, এই মক্কার মুশরিক কাফেররা আরো বলতো যে এর উপর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন তার প্রতিপালকের পক্ষ থেকে একটি বড় ধরনের কোন নিদর্শন নেমে আসে না, লাউলা অনজিলা আলিহি, তার উপর কেন নামিয়ে দেওয়া হয়নি, অবতীর্ণ করা হয়নি, আয়াত মির রব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে বড় নিদর্শন। নিদর্শন তো আসতো, কিন্তু ওরা চাইতো অন্যরকম নিদর্শন। নবী সাল্লামের কাছে নিদর্শন আসেনি, মজেজা আসেনি, এখানে আয়াত মানে হচ্ছে মজেজা, অলৌকিকত্ব, মজেজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই খণ্ড করে দেখিয়েছেন, দেখার নেই, এটা কি ছোটখাটো নিদর্শন, বড় নিদর্শন, তারপরে কি মেনেছে? আরে মোহাম্মদের জাদু জমিনে চলতো গো, এখন আকাশও চাঁদেও চলে, বলেছে না বলে না? যারা মানবে না তাদের বহু অজুহাত রয়েছে, বহু অজুহাত রয়েছে, ঠিক না? এরা, এদের উদ্দেশ্য ছিল যে আমরা নিদর্শন কেমন চাই, যেমন সামুদ জাতিকে পাহাড় থেকে একটা উষ্ট্রী দেওয়া হয়েছে, হ্যাঁ, আর গাভিন উষ্ট্রী আসলো দশ মাসের, আর সাথে সাথে বাচ্চা হয়ে গেল, আর তারপরে দুধ পান গোটা একটা একটা উটনি থেকেই গোটা জাতি দুধ পান করছে, পেট ভরে মন ভরে, এইরকম ধরনের বড় কিছু, অসাধারণ কিছু, এরকম কিছু দেখাইতে হবে। এইরকম তারা প্রস্তাব পেশ করেছিল যে হ্যাঁ মোহাম্মদ, কোরআনে কেউ অন্য আয়াতে এগুলির দিকে ইঙ্গিত রয়েছে যে এই যে এত পাহাড় মক্কায়, এই পাহাড়গুলিকে সবগুলিকে সরিয়ে দাও, আর সরিয়ে দিয়ে এখানে বাগান আর নহর নদী নালা প্রবাহিত করো, ভারত বাংলাদেশের মতো নদী আর নদী, যেদিকে যাও নদী আর নদী, আর বাগান আর বাগান, এগুলো করে দাও, এইটাই চেয়েছিল। আর চেয়েছিল কি, হে মোহাম্মদ তুমি তো জানছিস আমরা গরিব মানুষ, আর এই রুজি রোজগারের জন্য কোথায় সামদেশে ছয় মাস পড়ে থাকতে হয়, ছয় মাস গিয়ে আমানে পড়ে থাকতে হয় ব্যবসা করার জন্য, তুই এত কষ্ট করে লাভ কি, সাফা পাহাড়টাকে গোটাটাকে স্বর্ণ বানিয়ে দাও, গোল্ড করে দাও, সোনা বানিয়ে দাও, এগুলি ছিল তাদের চ্যালেঞ্জ, মানবে না সেই জন্য ওই দিকে ইঙ্গিত করাছে আয়াতে। ওই কোন কাফের মুশরিকরা বলতো লাউলা উনজিলে আলাইহি আয়াত মির রব্বি, তার প্রতিপালকের পক্ষ থেকে তার উপর কেন একটি এই ধরনের বড় নিদর্শন আসছে না, মজিদ আসছে না। ফাকুল, হে নবী বলো, ইন্নামাল গায়বু লিল্লাহ, দেখো অদৃশ্যর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, কোন মজিদ আল্লাহ দেবেন না দেবেন এটা আল্লাহ জানেন, আর মজেজা পাঠানো এটাও আল্লাহর কাজ, অলৌকিকত্ব কার কাজ, আল্লাহর কাজ, কোরআন তো বলছে আল্লাহর কাজ, ইন্নামাল গায়বু লিল্লাহ, মজেজা আল্লাহর কাজ, রসুলের কাজ নয়। কিন্তু বিদাতপন্থী সুফিরা বলছে যে আমাদের পীরদের কাছে কেরামতির ফ্যাক্টরি আছে, কারখানা আছে, কত যে প্রোডাকশন দিতে পারে আল্লাহই জানে। ঝগড়া শুরু হইল 50-100 বছর আগে, মারা গেছে পীর সাহেব বুজুর্গ, বুজুর্গ এসে হাজির, এসে তোমরা ঝগড়া কেন করছো, আপোষে মিলে যাও, তোমরা ঝগড়া করিও না, আমার কাছে কিতাব আছে কেউ যদি দেখতে চান, সবগুলি এগুলো উর্দুতে আছে, সেই জন্য পড়ে পড়ে কম শোনাচ্ছি, কারণ উর্দু থেকে আবার পড়তে হবে, তরজমা করতে হবে, আর যদি চান আপনাদেরকে মাঝে মাঝে এগুলো গুপ্ত ধন আপনাদের শোনানো দরকার হাতে নাতে, যাতে করে বুঝতে পারেন যে কে হকানি আর কে হক মিডিয়া, আহলে হক মিডিয়া না বাতিল মিডিয়া, ভালো করে বুঝতে পারবেন, যেগুলো আহলে হক মিডিয়া না বাতিল ভ্রান্ত মিডিয়া, ভালো করে বুঝতে পারবেন। আর ওয়াহে সালাসা, থানবী সাহেবের কিতাব, আর তাতেই ঘটনা আছে, জিন্দা হয়ে চলে আসছে ঝগড়া মীমাংসা করার জন্য। আরো কত কি আজব আজব কথা, আজব আজব কথা। এক বেশ্যা মুরিদিনী ছিল তাজকিরাতুর রশিদ গঙ্গোহী সাহেবের তাজকিরা, মুরিদিনী মুরিদিনী হয়েছে সে বেশ্যা, কিন্তু ওই পীর সাহেব মাঝে মাঝে আসে নজর নিয়াজ নেওয়ার জন্য, দেখছি যে ওই ওই সবাই এসছে, অনেক মহিলারা এসছে, মরিদিনী এসছে, কিন্তু এই মরিদিনী কেন আসেনি, আবার মনেও রেখে যে কে আসছে না আসছে, কারণ মহিলা যে মহিলা তো মনে রাখতে হবে, পুরুষ হলে তো মনে থাকতো না, তারপর ইনকাম সোর্স যে সুতরাং মনে থাকবে। তো ভারতের ঘটনা বলছে যে অমুক কোথায়, বলছে অমুক আসলে যেহেতু সে তো আসলে বেশ্যা দেহ ব্যবসা করে, সেই জন্য আপনার সামনে আসতে খুব লজ্জা পা, আসতে চাই না, যে কি লজ্জায় আমি মুখ দেখাবো, কি লজ্জায় আমি মুখ দেখাবো, এই জন্য সেই মহিলা আসে নাই। তখন বলছে আরে ওই এত কেন পেরেশান হতে, কর্নেওয়ালা আর কর্নেওয়ালা কোন হে, ও তো ওই হে, কর্নেওয়ালা আর কর্নেওয়ালা কোন, ও তো ওই হে, বুঝলেন কথা, আরে তুমি কি করেছো, তুমি করেছো কাজ, কর্নেওয়ালা যে করছে আর যে করাচ্ছে, অর্থাৎ যে বেশ্যা আর বেশ্যার কাছে যার আসছে বেশ্যা নাই, তারা তো এই কাজ, এই কাজ করে না, এই অপরাধ কে করছে, ও তো ওহি হয় নাউযুবিল্লাহ, বুঝা গেছে, ওয়াহাদাতুল ওজুদ, ওয়াহাদাতুল ওজুদ, হ্যাঁ, ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা এখানে আছে যে আল্লাহ তো সবকিছুই, যে করছে সেও নাকি তাদের আল্লাহ, যে করাচ্ছে সেও নাকি আল্লাহ, আউযুবিল্লাহ। এগুলো এগুলো হচ্ছে আহলে হক মিডিয়ার আকীদা আর তাদের ধর্মকর্ম আর তাদের কিতাবের কথা। যেমন তেমন কিতাব নাই, এত বড় বড় ওদের কিতাব এগুলো। জি, তো বলছিলাম যে এদের কেরামতি, সুবহানাল্লাহ, এদের কেরামতি কত যে কেরামতি, আর সবগুলি কেরামতি আবার ভারতে চলে গেছে, সুবহানাল্লাহ। ভারতের যেমন তেমন গুণ নাই, সব কেরামতি ভারতে, আরব দেশে কোনো কেরামতি খুঁজে পাওয়া যায় না। মরুভূমি তো কোথায় পাবেন কেরামতি খুঁজে, মরুভূমিতে পেট্রোল আসলো কিন্তু কেরামতির ফ্যাক্টরি আসলো না, সব ভারতে চলে গেছে। আর ভারতে সবচেয়ে বেশি ভাগ পেয়েছে বাংলাদেশ, কারণ পীরেরা ভারত দেখলো ভারতের চাইতে বেশি বাংলাদেশে উর্বর শক্তি বেশি, জমিন ভালো এখানকার, হ্যাঁ এখানকার ফসল ফলন ভালো, আর এখানকার লোকের মনও ভালো বাঙালিদের। এরা হুজুর যদি লেবাস পোশাক পরে আসে তো দান খায়রে তার নজর নিয়াজের অভাব থাকে, ইনকামের অভাব থাকে না। জৌনপুর ছেড়ে চলে গেছে বাংলাদেশে, ভারত ছেড়ে, সবগুলি ভারত ছেড়ে কোথায় কে, ইউপির কোথায়, কোথাকার পাঞ্জাব আর কোথায় পাকিস্তান, সবগুলি চলে গেছে ওই বাংলার জমিনে। বাংলার জমিনে সবচেয়ে বেশি পীরতন্ত্র জোরদার, কারণ এখানে দেখেছি যে তাদের আবেগ নিয়ে খেলা করা যাবে, হ্যাঁ ধর্মের নামে কিছু ইনকাম করা বেশি যাবে, বেশি ইনকাম হবে এই এলাকায়। এগুলো সত্য সত্য কথা, কোনো বাড়াবাড়ি কথা বলছি না, আমার অভ্যাসই নেই কোনো বাড়াবাড়ি কথা বলা। আপনি গনে দেখবেন যে ভারতের অন্য স্টেটে কতটা পীর আছে আর বাংলাদেশে কত পীর আছে। গোটা ভারতে 25টা স্টেট বা তার বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গে কত পীর আছে আর অন্য অন্য স্টেটে কত পীর আছে, দেখবেন যে পশ্চিমবঙ্গে বেশি পীর আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এদের অনিষ্ট থেকে, আল্লাহ পাক আমাদের ঈমান আমলের হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে হে নবী তুমি বলো ইন্নামাল গায়বু লিল্লাহ, মুজিজা তুমি কোত্থেকে এনে দেখাবে, এ গায়বের চাবিকাঠি তো আল্লাহর কাছে। ফান্তাজিরু, সুতরাং তোমরা অপেক্ষা করো, মানবে না, চ্যালেঞ্জ করবে, শুধু অপেক্ষা করো আল্লাহর। ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি, প্রতীক্ষা রয়েছি। দেখো পরিণাম কার সাথ দেয়, শুভ পরিণাম কার হয় আর কুপরিণাম কার হয় দেখো। ওয়াইযা যাকনান নাস রাহমাতান মিন বাদি দাররা মাসসাতহুম, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মানুষের বদস্বভাবের কথা বলছেন, যে মানুষ যখন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়া দেন, অনুগ্রহ করেন, তখন মানুষ অবাধ্য হয়ে যায়। ওয়াইযা যাকনান নাস রাহমা মিন বাদি দাররা, আর যখন মানব জাতিকে আমি অনুগ্রহ আসাদন করাই, মিম্বাদে দাররা অনিষ্টের পরে, কষ্টের পরে, বিপদ আপদের পরে, মাসসাতহুম যা তাদেরকে স্পর্শ করে থাকে, এজা লাহুম মাকরুন ফি আয়াতেনা, তখন তাদের কূট কৌশল শুরু হয়ে যায় আমার আয়াত সমূহ সম্পর্কে, আমার বিধানাবলী সম্পর্কে। আল্লাহ রাব্বুল্লাহর বিধান তখন মানতে চাই না, তাদের কৌশল কাফেরদের ক্ষেত্রে বলা যায় তোমরা অস্বীকার করা, যখন তাদের দুঃখ আসে তখন আল্লাহকে ডাকা শুরু করে, কাফেররা এরকম করত, যখন সুখ চলে আসে তখন আবার শিরিক করা শুরু করে। তো আল্লাহ রাব্বুল দিনকে অস্বীকার করা, এইরকম মুসলিম জীবনে দেখেন, কাফেরদের কথা বলা, মুসলিমদের কথা দেখেন, মুসলিমরা যখন দুঃখে পড়ে তখন নামাজ রোজা শুরু করে দেয়, করে না, করে না, ছেলেটা অসুস্থ আছে নামাজ ধরে নিয়েছে, বালা মুসিবত বাড়িতে খুব বালা মুসিবত এসছে মসজিদ ধরে নিয়েছে, হ্যাঁ মা মারা গেছে, বাপ মারা গেছে, কয়েকটা দিন খুব নামাজ ধরলো, খুব কান্নাকাটি আর নামাজ আর দোয়া দেখেন, আর তারপরে খবরই নেই, একক তো নামাজ নেই, ব্যাস দু চার দিন, দশ দিন, বিশ দিন যা হয় করলো, সুখ আসলেই ভুলে যায়। তো এইখানে এটাকে মাকর বলা হয়েছে। কুলিল্লাহু আসরাউ মাকরান, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ রব্বুল আলামিন তার কৌশলে, আল্লাহর ক্ষেত্রে উত্তম কৌশল বলবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন মাকরটা কয়েক অর্থে ব্যবহার হয়, মাকর মানে কৌশল হয়, মাকর মানে হয় ছলনা হয়, মাকর মানে ষড়যন্ত্র হয়। তো আল্লাহ রব্ব, কিছু ভাষা আছে বাংলার যেগুলি আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শানের খিলাফ, আল্লাহ সেটা করেন না, ধোকাবাজি, হ্যাঁ ক্ষতি করা, ছলনা ইত্যাদি সব চক্রান্ত এগুলি চলে না। আল্লাহ রব্বুল আলামিন কৌশলের ক্ষেত্রে ক্ষিপ্র গতি সম্পন্ন, আসরা সিন্তাজিল শেখা, আল্লাহ রব্বের কৌশলের ক্ষেত্রে আল্লাহ রব্বরের অধিক দ্রুত, আল্লাহর কৌশল খুব দ্রুত হয়ে থাকে, আল্লাহর কৌশল করার জন্য অনেক সময় লাগে না, কোন ব্যক্তি কারো সম্পর্কে কৌশল করলে অনেক সময় লাগাইতে হয়, এদিক সেদিক করে তখন হয়তো সাকসেস হইল নাই হইল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারবে না, ধরা খাবে। ইন্না রসুলানা ইয়াক্তুবুনা মা তামকুরুন, যে সব তোমরা কূট কৌশল করছো সে সব তোমাদের আমার দূতগণ লিখতে আছেন। আল্লাহ পাক বলেছেন আমার দূতগণ মানে মালায়েকা ফেরেশতারা লিখতে আছে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে পরিচালিত করেন ফিল বাররি স্থলে, ওয়াল বাহরে আর জলে পানি পথে। আল্লাহ রাব্বুল তোমাদেরকে চলার তৌফিক শক্তি দিয়েছেন, স্থলে স্থলের বিভিন্ন বাহন আল্লাহ দিয়েছেন, যুগে যুগে যুগে আল্লাহ বিভিন্ন রকমের বাহনে আল্লাহ পাক উন্নতি দিয়েছেন, ওয়াল বাহরে এবং সমুদ্র পথে। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, এমন কি তোমরা যখন জলজাহাজে থাকো, ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম, আর সেগুলি চলমান হয়, বিহিম তাদেরকে নিয়ে, বিরিহিন তাইয়্যিবা সুন্দর বায়ুর দ্বারা, সুন্দর বায়ু মানে অনুকূল বায়ু, ভালো বাতাস নৌকার ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে ভালো বাতাস কোনটা, যেটা অনুকূলে, যেটা আপনার গন্তব্যস্থলের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে বা বিলম্বের কারণ না হয়, জাহাজ চালাতে সহজ হয়, নৌকা চালাতে, ডিঙ্গি চালাতে সহজ হয়, এটাকে বোঝানো হয়েছে রিহীন তৈয়া বলা হয়েছে। অফারিহু বিহা, আর যখন আপন গতিতে মনের মতো চলছেন আপনি নৌকোতে বা জাহাজে লঞ্চে, তখন আনন্দ হয় কি হয় না, পানি পথে সফর করতে খুব আনন্দ লাগে, মজাও লাগে, দ্বারা চড়েছেন। যা থা রিহন আসে, হঠাৎ করে যখন ঝড়ো হাওয়া কি করে চলে আসে, হঠাৎ করে ঝড়ো হাওয়া, রিহন আসে এমন হাওয়া, এমন বাতাস, ঝড়, যেই ঝড় প্রতিকূল আপনার গন্তব্যস্থানের দিকে যাওয়ার ক্ষেত্রে, তা দিয়ে আপনি সাহায্য পান না, বরং বাধাপ্রাপ্ত হন, হিমশিম খান, অথবা এখন জাহাজ আমার নৌকো ডুবে যাবে, এইরকমের আশঙ্কা হয়ে যায়, আর বাঁচব না, আর কেউ বাঁচব না, আর গন্তব্যস্থানে কিনারায় পৌঁছিতে পারব না, ডুবে যাব, ধ্বংস হয়ে যাব। যা আহমুল মৌজ মিন কুল্লে মাকান, আর চারিদিক থেকে যখন তরঙ্গমালা ধেয়ে আসে, যেন আক্রমণ করে চলে আসছে ঢেউ তরঙ্গমালা, এই পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, ওয়াজান্নু আন্নাহুম ওহিতাবিহিম, আর তাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায়, এখানে জান মানে ইয়াকিনের অর্থ, জান দুই অর্থে ব্যবহার হয়, সন্দেহ ওর ক্ষেত্রে ব্যবহার হয়, ফাজান্না মানে ওর ধারণা, ধারণার ক্ষেত্রে ব্যবহার হয়, আর ইয়াকিন নিশ্চিতের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। আর যখন নিশ্চিত হয়ে যায় যে আন্নাহুম ওহিতাবিহিম, তারা পরিবেষ্টিত হয়েছে, তাদেরকে বিপদে ঘিরে ফেলেছে, আর বাঁচবে না হয়তো, ডুবে মরতে হবে, তখন কাফের মুশরিকেরা কি করত, দাউল্লাহ মুখলিসিন আল্লাহউদ্দিন, তখন আল্লাহকে তারা ডাকত তার জন্য তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, এক আল্লাহকে ডাকা শুরু করত, তখন আল্লাহ উজ্জা মানাত ওবাল ওদেরকে ডাকত না, কারা, মক্কার মুশরিকেরা। তাহলে মক্কার মুশরিকেরা যখন এইরকম বড় বিপদ ঘনিয়ে আসত তাদের, তখন কাকে ডাকত, একমাত্র আল্লাহকে, তৌহিদবাদী হয়ে যেত, আর যখন সুখে থাকত তখন কি করত, মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত, মূর্তি রাস্তাঘাটে পাবো কি পাবো না, এই জন্য আরব মুশরিকেরা ছাতুর মূর্তি তৈরি করত, ছাতু সেনে মূর্তি তৈরি করত। সাহাবাই কেরামরা ইসলাম গ্রহণ করার পরে নিজের জীবনের উপর হাসতেন, এসব জাহিলিয়তের আর মূর্খতার, হ্যাঁ, জীবনের উপর হাসতেন যে হাইরে আমরা কি ছিলাম, অধম, কি নিকৃষ্ট আর অধম ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছেন, ছাতুর মূর্তি তৈরি করে নিয়েছে, রাস্তাঘাটে পূজা করতে হবে, আর তারপরে যা খেজুর ছিল শেষ, যা সম্বল খাবার দাবার ছিল সব শেষ হয়ে গেছে, খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, করবিটা কি, তখন তারা বলছে ওই যে ছাতু শুকিয়ে মূর্তি বানিয়েছে ওইটাকে কামড়ে কামড়ে, হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খেতাম, আর এক ঢোকরে পানি এইরকম করে খেতাম। জি হ্যাঁ, তো যেই মূর্তিকে এভাবে চিবিয়ে খাওয়া যায়, সেই মূর্তি আবার নিজের অনিষ্টই দূর করতে পারে, চিবিয়ে চিবিয়ে ভক্ত খেয়ে ফেলছে, যে পূজারী ভক্ত সে খেয়ে ফেলছে, নিজের অনিষ্ট দূর করতে পারে না, তাদের অনিষ্ট কি করে দূর করবে, তাদের অনিষ্ট কি করে দূর করবে, যে মাজারটার পূজা হচ্ছে ওই মাজারটা যদি খনন করে সবটাই সরিয়ে দেয় বা নিশ্চিহ্ন করে দেয়, বাঁচাইতে পারবে, বাঁচাতে পারবে? হ্যাঁ, না পেরেছে। মক্কার মুশরিকরা তাহলে যখন বিপদে পড়ত, বড় বিপদে পড়ত, তখন আল্লাহকে ডাকত, আর যখন সুখে থাকত তখন তারা শিরিক করত। আর আজকালকার মুশরিকরা, আজকালকার কবর মাজার পন্থীরা কি করে? হ্যাঁ বলেন, সুখ বরং দুটোই, সুখ সুখের সময় শিরিক করে আর দুঃখের সময় শিরিক করে। বরং যত দুঃখ বাড়ে তত বেশি শিরিক করে। আরো শুনে রাখেন, সুখের সময় শিরিক করে আর দুঃখের সময় শিরিক করে বড় বড় নেতারা, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, অথবা ইলেকশন এমপি হবে, তারা যায় মাজারে বাবার কাছে, ওখান থেকে শুরু করে তারা তাদের, হ্যাঁ তো ওখান থেকে তাদের অভিযান শুরু হয়, বাবার দোয়া নিয়ে আসলাম, হ্যাঁ বাবার দয়া নিয়ে আসলাম, বাবা আমাকে ইলেকশনে জিতাবেন, শাহজালাল জিতাবেন, আটরসি জিতাবেন, হ্যাঁ মাইজ ভান্ডারি জিতাবেন, অমুক জিতাবেন, তমুক জিতাবেন, এই হল অবস্থা। তাহলে সুখে থাকলো এসবকে ডাকে, আর দুঃখে পড়লেও ডাকে, দুঃখে পড়লে ডাকে, যত দুঃখ বাড়ে তত বেশি ডাকে। তা দুঃখে পড়লে কাফের মুশরিকরা কি করত? আল্লাহকে ডাকতো। এরা বেশি দুঃখে পড়লে বেশি এরা কবর মাজারকে ডাকে, কবর মাজারে যায়। আমি এর উদাহরণ অনেকবারই দিয়েছি, বিয়েসারি হওয়ার পরে এক দু বছর ডাক্তার দিয়ে চেষ্টা করে, চিকিৎসা টিকিৎসা করলো, ডাক্তারকে দেখালো কি বাবার ছেলে মেয়ে হচ্ছে না আমাদের, তিন চার বছর হয়ে গেল ছেলে মেয়ে হচ্ছে না, এই সমস্যা আছে, মেন্সের সমস্যা তো, এই সমস্যা সেই সমস্যা, বলে না বলে না হইল। তারপরে তারপরে তখন একটু ঝাড়ফুঁকের নেই, মসজিদে অংশে একটু ঝাড়ফুঁক দেন, ওই ঝাড়ফুঁকও হইল না। তখন এখন শিরক শুরুকে তাবিজ নাই, এই শিরক শুরু হইল, তাবিজ শুরু হইল, তাবিজটা একটু পরে দেখি, ঝাড়ফুঁক দিয়ে যদি হয়ে যায়, ডাক্তার দিয়ে যদি হয়ে যায়, ডাক্তার দিয়ে হলো না, ঝাড়ফুঁকে যখন হল না, ঝাড়ফুঁকের বৈধতা ছিল, যদি করেন আয়াত বা দুয়া দিয়ে যদি দমটম করতো না, ওগুলো দিয়ে হল না, তখন তাবিজের শিরক শুরু করলো। তাবিজও হচ্ছে না রে, তাবিজ মানলা তাও ছেলে মেয়ে হচ্ছে না। তখন মানুষ শয়তান, জিন শয়তান, জিন শয়তান ওয়াসওয়াসা দিল, আর মানুষ শয়তানে পরামর্শ দিল, কুপরামর্শ, যে যা অমুক গিয়েছিল ওই তো আটরসির মাজারে, অমুক গিয়েছিল ওই শাহজালাল মাজারে, অমুক গিয়েছিল ওই আজমির শরীফে গিয়েছিল, আর অমুক পয়সাওয়ালা যে গিয়েছিল বাগদাদ শরীফে গিয়েছিল, তারপরে ছেলে হয়েছে, তুইও চলে যা, হ্যাঁ গেল, আর বড় মুশরিক সেরে চলে আসলাম। তো যত মুসিবত বাড়ে তত বেশি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। তাহলে আজকালকার যারা শিরিককারী তারা আগের ওই নবীর যুগের মুশরিকের চাইতে অধম কিনা বলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাই ওদের সম্পর্কে বলছেন যে ওরা কি বলতো, লাইন আনজাইতানা মিন হাযিহি কাফ, মক্কার কাফের মুশরিকরা যখন চারিদিক থেকে তারা বেষ্টিত হইত বালা মুসিবতে, বিশেষ করে পানি পথে, তখন তারা এক আল্লাহকে ডাকত যখন নিরুপায় দেখত, আর বলতো লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ তুমি যে আমার, তারা আল্লাহ বিশ্বাস করত, এই আল্লাহ বিশ্বাস তাদেরকে নাজাত দেয়নি, আল্লাহর সাথে তারা যেহেতু দেব দেবীকে বিশ্বাস করত, গাইরুল্লাহকে আল্লাহর হক দিত, সেই জন্য তারা মুশরিক আল্লাহ বলেছেন। আল্লাহ যদি এই বিপদ আপদ থেকে আমাদেরকে নাজাত দিয়ে দাও, রক্ষা করো, লানাকুনান্না মিনাস শাকিরিন, তাহলে অবশ্যই আমরা শুকুর গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার আর কুফরি করব না, আল্লাহ তোমার সাথে আর শিরিক করবো, এরকম কথা বলতো। কিন্তু দেখেন কি করতো পরে, ফালামান জাহুম, আল্লাহ যখন তাদেরকে মুক্তি দান করতেন, রেহাই দিতেন, বালা মুসিবত দূর হইল, হ্যাঁ সমুদ্রের কিনারা গিয়ে লাগতে পারল, এজাহুম ইয়াবগুনা ফিল আরদে বেগাইরিল হাক, অন্যায় ভাবে তখন তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করা শুরু করত, এবাদতে সীমা লঙ্ঘন, আল্লাহর এবাদত দিয়ে দিত দেব দেবীকে, এবাদতে সীমা লঙ্ঘন, মানুষের উপর সীমা লঙ্ঘন, জুলুম অত্যাচার, বিভিন্ন গুনাহে জড়িয়ে যাওয়া সীমা লঙ্ঘন। ইয়াইয়ুহান্নাস, আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের সীমা লঙ্ঘনের কুপরিণাম তোমাদের উপরই বর্তাবে, আলা তোমাদেরই ক্ষতি সাধন করবে। কেউ সীমা লঙ্ঘন করে সফল হয়নি, নিজের ক্ষতি নিজেই করেছে। মাতাল হায়াতি দুনিয়া, এই তো হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু, দুনিয়া হচ্ছে ভোগের বস্তু কিছুদিনের জন্য, সুম্মা এলেই না মার্জে হুকুম, অতপর আমার কাছেই রয়েছে তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছে ফিরে আসতে হবে। ফানু নাব্বে হুকুম আকুন তুম তা আমানো, তোমরা যা কিছু পৃথিবীতে করতে সে সম্পর্কে নিঃসন্দেহে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ইন্নামা মাসালুল হায়াতি দুনিয়া কামা ইন আনজাল্লাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা উত্তম দৃষ্টান্ত পেশ করেছেন। দুনিয়াটা কেমন, মানুষের লাইফ, মানুষের জীবনটা কেমন, মানুষের জীবন ব্যক্তি জীবন ধরেন, অথবা আপনার বাড়ি ঘর, হ্যাঁ গাড়ি নারী, হ্যাঁ আর ভোগের সামগ্রী, নেতৃত্ব, গদি ইত্যাদি যা কিছু ধরেন, ধন সম্পদ সবকে ধরে নেন আপনি। দুনিয়া এবং দুনিয়ার নিয়ামতের দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন সুন্দর, কেমন? ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিঃসন্দেহে পার্থিব জগতের দৃষ্টান্ত হচ্ছে কামাইন, পানির মতো, বৃষ্টির মতো। এখানে পানি মানে বৃষ্টি, আকাশ থেকে আল্লাহ আনজালনা মিনাস সামা, আকাশ থেকে উপর থেকে আমি আল্লাহ বর্ষণ করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আর তা সাথে একাকার হয়ে যায়, ফাখতালাতা বিহি মান বিলমা, ওই পানির সাথে একাকার হয়ে যায় জমিনের উদ্ভিদগুলি, জমিনের যত গাছপালা উদ্ভিদ রয়েছে সব একাকার হয়ে যায়, মিশে যায়। মিশে যায় মানে ওই পানির মাধ্যমে সেগুলি ঘন হয়ে সবুজ করে দেয় পৃথিবীকে, এটা বোঝানো হয়েছে। শাব্দিক অর্থ প্রথম করলাম ইখতালাতা বিহি নাবাতুল আরদ, একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া, আর এর অর্থ হচ্ছে ঘন ফসল বিশিষ্ট ভূমিতে পরিণত হওয়া। খালি শূন্য জমিন ছিল, সাদা হয়েছিল, মাটি এত শক্ত ছিল যে হাল চাষ হইত না, চাষ করা যেত না, চাষের যোগ্য ছিল না। কিন্তু আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, এই শুকনো জমিন, এটেল মাটি কি হয়ে যায়? সবুজ হয়ে যায় ঘন বিশিষ্ট ফসলে আর গাছে। তারপরে আল্লাহ বলছেন যা থেকে এইগুলির, এই ফসল আর ফলের গাছ এগুলির উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, যা থেকে মানব জাতীয় ভক্ষণ করে, ওয়াল আনাম আর চতুষ্পদ জন্তুগুলিও, জন্তুগুলিও ভক্ষণ করে, মানুষের যে গবাদি পশু তাছাড়া অন্য অন্য যেসব পশু খাদ্য হচ্ছে ঘাস ইত্যাদি, তাদেরও খাদ্যের ব্যবস্থা হয়। হাত্তা ইযা আখাযাতিল আরযু যুখরুফাহা, এমন কি যখন এই জমিন সোনালী রং ধারণ করে, যুখরুফ, যুখরুফ বলা হয় গোল্ডকে, সোনা স্বর্ণকে, তো আল্লাহ পাক এমন কি যখন জমিন কি হয়ে যায়, আখাযাতিল আরযু যুখরুফাহা মানে সোনালী রং ধারণ করে, ওয়াজাইয়ানা তার শোভামণ্ডিত হয়ে যায়, সুসজ্জিত হয়ে যায়, সবুজ, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। দেখেন এখানকার জমিন, দেখেন দেখতেই ভালো লাগছে, আমি শুধু বালি আর বালি, নাহলে পাহাড় আর পাহাড়, হ্যাঁ নাহলে মাটি আর মাটি, যে জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় মাটি আছে, লাল মাটি আছে, মাটি আর মাটি কিছুই নেই, সাদা হয়ে আছে বা লাল হয়ে আছে। কিন্তু যখন ফসলের সময় দেশে যাবেন, বাড়ি থেকে বেরোলে যেদিকে নজর দেন সবুজ আর সবুজ, হ্যাঁ হয় গাছ আর নয় ফসল, তাই না, উদ্ভিদে ভরা, কত সুন্দর লাগে এই দৃশ্য, কত সুন্দর লাগে দৃশ্য। যেসব শহরকে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে শহরটা, লাগছে না লাগছে না, তাহলে মানুষের জন্য এটা শোভা। তাই আল্লাহ রাব্বুর এই দুটি শব্দ এখানে ব্যবহার করেছেন যে জমিনে যখন ফসলের গাছপালা হয়, ফলমূলের গাছ হয়, তখন কি হয়ে যায়, সেটা কি হয়ে যায়, আখাযাতিল আরযু যুখরুফাহা, জমিন তখন সোনালী রং ধারণ করে, আর কি হয়ে যায়, ওয়াজাইয়ানাত, আর শোভামণ্ডিত হয়ে যায়, সৌন্দর্য হয়ে যায়, ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, আর জমির মালিকরা ধারণা করে যে তারা এগুলির ওপর সক্ষম হয়ে পড়েছে, অর্থাৎ এই ফসল আর এই ফল বাড়িতে নিয়ে আসা আমাদের হাতের মুঠে, এখন লিচু পাকতে যাচ্ছে, আম পাকতে যাচ্ছে, বা আম এখন বিক্রি করার যোগ্য হয়েই গেছে, অথবা ফসল এই যে দেখো ধানের শীষ, গমের শীষ হয়ে গেছে, এই কয়েকদিনের মধ্যে আমরা ধান কেটে মেড়ে নিয়ে আসবো আর গম কেটে মেড়ে নিয়ে আসবো, ওয়াজান্না আহলুহান্নাহুম কাদিরুন আলাইহা, হয় কি হয় না, ফসল সম্পর্কে বা ফলমূলের গাছ সম্পর্কে এইরকমই ধারণা হয় চাষিদের। তখন হঠাৎ করে কি হয়, আতাহা আমরনা লাইলান আও নাহারান, আমার নির্দেশ চলে আসে রাতের কোন অংশে অথবা দিনের কোন অংশে, আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসে, সে ঝড়ই হোক অথবা অন্য কোন আগুনের আজাব হোক, দিয়ে ফসল সব জ্বললে বা ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যত আম ছিল সব আম পড়ে গেল গাছ থেকে, লিচু পড়ে গেল, গাছ ভেঙে সব শেষ হয়ে গেল, হয় কি হয় না, সব শেষ, কিছুই নেই। আল্লাহ পাক বলছেন ফাজা আল্লাহ হাসিদান, অতপর সেগুলিকে আমি কেটে নিয়ে আসা, কেটে মেড়ে নিয়ে আসা ফসলের মতো টুকরো টুকরো করে দিই, হাসাদা হাসাদ মানে কাটা মারা করা, হ্যাঁ কেটে নিয়ে আসা, তো কেটে নিয়ে আসার পরে যে খড়কুটোতে পরিণত করা হয় মেড়ে, ওই রকম আল্লাহ পাক করে দেন আল্লাহর আজাব দিয়ে। এইরকম যখন হয়ে যায় তখন ওই মাঠগুলো দেখতে কেমন লাগে, কালকে পরশু সবুজ হয়েছিল বা ধানের শীষে গমের শীষে সোনালী রং ধারণ করেছিল, কিন্তু আজকে যখন ধ্বংস হয়ে গেছে কাল্লাম তাগানা বিল আমস, মনে হচ্ছে যে কালকে এগুলি কিছুই ছিল না, কালকে কিছুই ছিল না। এইভাবে বিশদভাবে আমি আমার নিদর্শনাবলীকে আমি বর্ণনা করে থাকি চিন্তাশীল সম্প্রদায়ের উদ্দেশ্যে, যারা তিন চিন্তাশীল, যারা গবেষক, যারা গভীরভাবে চিন্তা করে, তারা এগুলি থেকে উপকৃত হবে। এখন এই জমির ফসল ছিল না কিছুই, বৃষ্টি বর্ষণ হইল, সবুজ হইল দেশ, আর তার ফলে শীষ হইল, হ্যাঁ, ধানের হোক গমের হোক, ফল ধরল গাছে, আর তারপরে কেটে মেড়ে নিয়ে আসবো বাড়িতে, নিয়ে আসবো ফলমূল, নিয়ে আসবো ফসল, নিয়ে আসবো আশা করে চাষি বসেছিল। হঠাৎ করে আল্লাহর আজাব আসলো রাতে বা দিন, আর সব একবার নিশ্চিন্ন হয়ে গেল, মনে হচ্ছে কিছু ছিল না, ফসলও ছিল না, আবাদও করিনি, কিছুই নেই। মানুষের লাইফটা কি এরকম নয়? আজকের বুড়ো পুরো যে ষাট বছর বয়স, সত্তর বছর বয়স, কবরে এক পাঁচ চলে গেছে, একদিন হ্যাঁ দশ বছর বারো বছরের তরতাজা ছিল, কচি কাঁচা ছিল, হ্যাঁ যৌবনে আঠারো বছরের যৌবনে এমন ছিল যে এক বিবি তার জন্য যথেষ্ট হয়নি, আর আজকে নিজে চলতে পারে না, ধরে ধরে তাকে নিয়ে যেতে হয়, হ্যাঁ বিছানায় পেশাব পায়খানা করে, সুবহানাল্লাহ, কথাও বলতে পারে না, খাবো খাবো না কিছু বলতেও পারে না, ঠিক কিনা? কাল্লাম তাকানা বিলাম, তারপরে কবরে ঢুকিয়ে গেল, কাল্লাম তাকানা বিলাম, মনে হচ্ছে এই লোকটি পৃথিবীতে আসেইনি কখনো, কালকে ছিলই না এই লোকটা, ঠিক কিনা? দুনিয়া এরকমই, নেতৃত্ব এরকমই, পয়সা এরকমই। জি হ্যাঁ, যেসব নেতাগুলি আপনাদের চোখের সামনে চলে গেছে ওগুলোর ইতিহাস দেখেন, সাদ্দামের ইতিহাস দেখেন, তার ওই গাদ্দাফির ইতিহাস দেখেন, কাল্লাম তাকানা বিলাম, মনে হচ্ছে কিছুই ছিল না, সুবহানাল্লাহ। কিন্তু এগুলো এমন জাদরেল জাদরেল ছিল যে সুবহানাল্লাহ, এরা মনে করতো যে আমাদের সময় টিকে কে, চল্লিশ বছর করে যদি থাকতে পারে নেতৃত্বে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এরা কি ছিল এবং কত নিজেকে মনে করতো। কিন্তু কাল্লাম তাকানা বিলাম, মনে হচ্ছে কিছুই নেই, এখন আছে মনে হচ্ছে এগুলো লোক আসেইনি পৃথিবীতে, সুবহান। এই হচ্ছে দুনিয়া, আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী, শুধু দুনিয়াতে মেতে উঠিও না, দুনিয়া থেকে অতটা নাও যতটা নিলে তোমার শরীরটাকে দাঁড় করে রাখতে পারো, সুস্থ থাকতে পারো, আর তোমার প্রয়োজনটা হালাল পথে, বৈধ পথে আল্লাহকে সন্তুষ্ট রেখে মিটিয়ে নিতে পারো, আর আল্লাহর ইবাদতের যোগ্য হইতে পারো। আমি নামাজ পড়তে পারবো, আমি রোজাটা রাখতে পারবো, আমি চলাফেরা করতে পারবো, আমি ডিউটিটা করতে পারবো, এই জন্য খাওয়া দাওয়া আমার শরীরের প্রয়োজন মিটানো, এতটা দুনিয়া থেকে নিয়ে নাও, তুমি দুনিয়াটা নেবে কিসের জন্য? আল্লাহর ইবাদতটা ঠিক রাখার জন্য, আখেরাতকে সুন্দর করার জন্য। আখেরাতের জন্য দুনিয়ার ভোগের সামগ্রী তোমার সাহায্য করবে, দুনিয়াতে মেতে উঠবে না, এই জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ পাক তারপরেই বলছেন, দুনিয়ার এই দৃষ্টান্ত পেশ করার পরেই বলছেন, আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন হে মানব জাতি শান্তির ঘরের দিকে, জান্নাতের দিকে, দারুস সালাম শান্তির জায়গা, যেখানে শান্তি ছাড়া অশান্তি কিছু নেই। যতই শান্তি আপনার পারিবারিক শান্তি থাক না কেন, কখনো না কখনো তিক্ততা আসে না, আসে না কখনো, হয় না তিক্ততা? যতই পয়সায় শান্তি থাক না কেন, টেনশন আসে, বরং যত যার পয়সা তত বেশি তার টেনশন, আছে না নেই? তিক্ততা আসে না? আসে না, আসে। যতই আপনি বস হন না কেন, আর বড় পদে থাকুন না কেন, তিক্ততা আছে, যেখানে থাকুন না কেন, ঝুঁকি আছে, রিস্ক আছে, তিক্ততা আছে, ইত্যাদি ইত্যাদি অশান্তি আছে। কিন্তু শান্তি একমাত্র শান্তি, অশান্তি নেই একমাত্র কোথায়? দারুস সালাম, যার নাম সেটা হচ্ছে জান্নাত, জান্নাতে একটি নাম দারুস সালাম। আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করছেন কোথায়? দারুস সালামের দিকে, শান্তির ঘরের দিকে। ওয়াইয়াহদি মাইয়া শাও ইলা সিরাতি মুস্তাকিম, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান হেদায়াত দান করেন, মানে হেদায়াতের তৌফিক দান করেন সরল পথের, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল, আহসানু, আহসানু মা আল্লাহ, আল্লাহর সাথে সৎ ব্যবহার করেছে তার ইবাদতে, আল্লাহর ইবাদতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসাই সদাচরণ করেছে, আহসানু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণ করেছে, রাসূলের অনুসরণ করেছে, রাসূলের আগেও পড়েনি পিছেও থাকেনি, নাফরমানিও করেনি, আগে বেড়ে শিরক বিদাত করেনি ধর্মের নামে, আহসানু। যারা কোরআনের সাথে সদ ব্যবহার করেছে, কোরআন আসমানি সিলেবাস আমাদের আল্লাহ পাক শিফার জন্য সমস্ত রকমের রোগ দূর করেন আল্লাহ নাজিল করেছেন, শুধু শারীরিক রোগ নাই বরং অন্তরের রোগ, চরিত্রের রোগ, শিরকুফরি রোগ ব্যাধি দূর করার জন্য আল্লাহ পাক শিফা করেছেন। কোরআনের সাথে যারা এহসান করল, যারা আল্লাহর মাখলুকের সাথে এহসান করল, যারা বাপ মায়ের সাথে এহসান করল, অবিল ওয়ালেদাইন এহসান, আহসান কথাটি অত্যন্ত ব্যাপক। যেই ব্যক্তি এহসান করতে পারবে তার জন্য অবশ্যই জান্নাত রয়েছে আর অতিরিক্ত রয়েছে আল্লাহ পাক বলছেন এই আয়াতে। আর এহসান কেমন করে করতে হবে ওইদিকে ইঙ্গিত করতে গিয়ে সংক্ষেপে বললাম যে আল্লাহ থেকে শুরু করবেন। আল্লাহর সাথে এহসান বিহীন মানে আল্লাহর প্রতি ইমান বিহীন অথবা আল্লাহর এবাদত বান্দিগি বিহীন বাপ মার সাথে যদি এহসান করেন, বাপ মায়ের অনুগত, দেশের আপনি হিতাকাঙ্ক্ষী, দেশের সেবা করেছেন, দেশের জন্য বিশাল কিছু তৈরি করে দিয়ে গেছেন, দেশের একজন বিশাল বৈজ্ঞানিক ছিলেন, দেশের আপনি দরদী ছিলেন, কিছুই কাজে আসবেন আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে, রাসূলের সাথে সম্পর্ক না থাকলে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক না থাকলে। আল্লাহ পাক বলেছেন লিল্লাযীনা আহসানু, ওই সব লোকদের জন্য যারা এহসান করেছে, সৎ ব্যবহার করেছে, যারা সদাচরণ করেছে, যারা সৎকর্মশীল হয়েছে, তাদের জন্য কি রয়েছে? আল হুসনা রয়েছে। তাহলে আল হুসনাটা হচ্ছে মুবতাদা, আল হুসনা লিল্লাযীনা আহসানু আসলে ছিল, আল হুসনা জান্নাতের একটি নাম, আল হুসনা কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো, হুসনা মানে ভালো, হ্যাঁ হাসান থেকে। তো জান্নাত রয়েছে ওই সব লোকদের জন্য যারা সদাচরণ করেছে, ওয়াজিয়াদা, এবং এই জান্নাতের সাথে সাথে আরো অতিরিক্ত রয়েছে, ফাও রয়েছে। এই জিয়াদাটা কি জিনিস, এই সম্পর্কে দুটি মত রয়েছে তাফসীরকারদের। একটি শোনাই, একটি হচ্ছে হিয়া তাযঈফু সাওয়াবিল আমালি বিল হাসানাতি আশরা আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দাইফিন ওয়াজিয়াদাতান আলা যালিকা আয়দান। আল্লামা মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে যারা ইহসান করবে তাদের জন্য হুসনা জান্নাত রেখেছেন, আর জিয়াদা আরো অতিরিক্ত রেখেছে। অতিরিক্তটা কি? আল্লাহ তাদেরকে একটা নেকি করলে মিনিমাম দশ দেবেন, দশকে বাড়াইতে বাড়াইতে একশো, দুইশো, তিনশো, চারশো, পাঁচশো, সাত, সাতশো, আরো আরো, আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, যার জন্য চাইবে আল্লাহ আরো বেশি বৃদ্ধি করতে পারে, হাজার, কয়েক হাজার, বহু হাজার হতে পারে। এটাকে বোঝানো হয়েছে আরো অতিরিক্ত আল্লাহ দেবেন, আরো অতিরিক্ত আল্লাহ দেবেন, এটা বোঝানো হয়েছে। আর দ্বিতীয় তাফসীর, দ্বিতীয় তাফসীর, যেই তাফসীর আবু বকর সিদ্দিক করেছেন, সাহাবা ইকরামদের কয়েকজনের নাম গোনাচ্ছি, হুজাইফা করেছেন, আবদুল্লাহ বিন আব্বাস করেছেন, এই কয়েকজন সাহাবি, তাবেইনদের মধ্যে সাইদ বিন আবু সাইদ প্রখ্যাত তাবেই করেছেন, আব্দুর রহমান আবিলাইলা করেছেন, আব্দুর রহমান সাহেব মুজাহিদ করেছেন, ইকরামা করেছেন, আমের করেছেন, আতা করেছেন, দহাক হাসান কাতাদা, এইরকম বহু মুফাসসিরিনগণ এই তাফসীর করেছেন, যেই তাফসীরটি খুব প্রসিদ্ধ। আর অনেকবারই আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন বা দিদার বা সাক্ষাৎ সম্পর্কে, জান্নাতে যে বড় নিয়ামত হবে সে সম্পর্কে আয়াত আমরা পেশ করে থাকি। এই জিয়াদা মানে হচ্ছে আল্লাহ জান্নাত দেবেন সৎকর্মশীলদেরকে, আর কি দেবেন, যে অতিরিক্ত দেবেন মানে আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ দেবেন, যেটা সবচেয়ে বড় খুশির বিষয়, আনন্দের বিষয় হবে। লিল্লাযীনা আহসানুল হুসনা, তাদের জন্য জান্নাত রয়েছে আর আল্লাহর দর্শন দিদারও রয়েছে। দিদার শব্দটি ফার্সি শব্দ, আমাদের এই যে ভাই দিদার আছেন ফার্সি শব্দ, কিন্তু দিদার, দিদার মানে দেখে নেওয়ালা। ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লাহ, আর তাদের চেহারাকে আচ্ছাদন করবে না, ঢাকবে না কাতারুন কোন কলঙ্ক, কালিমা, ওয়ালা যিল্লাহ আর কাঞ্ছনা। যারা জান্নাতি হবে এবং জান্নাতে আল্লাহর সাক্ষাতে ভাগ্যবান হবে, তাদের চেহারাকে কখনো না কোন কালিমা ঢাকতে পারবে, না তাদের লাঞ্ছনা কখনো তাদেরকে স্পর্শ করতে পারবে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতবাসী, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, আর ওই সব লোকেরা যারা পাপকার্য অর্জন করেছে, পাপের কাজ করেছে, পাপ অর্জন করেছে, অন্যায় কাজ করেছে, আকিদায়, ইবাদতে, আখলাকে যারা গুনহার কাজ করেছে, তাদের আল্লাহ কি করবেন? জাযা ও সাইয়াতিন বিমিসলিহা, পাপের বদলা তার অনুরূপ আল্লাহ দেবেন। এখানে আল্লাহ কিন্তু জিয়াদা দেবেন না, কত রহম আল্লাহ পাকে, কত দয়া চিন্তা, একটা গুনাহ করেছেন একটি গুনাহ লিখা হবে, দশ করবেন না, দশই করবেন না, তাহলে একশো, দুশো, পাঁচশো তো দূরের কথা, ঠিক না? কিন্তু নেকির ক্ষেত্রে একটা নেকি করলেই দশ, একটা রিয়াল খরচ করলেই দশ, এক রাকাত নামাজেই দশ, একশো, দুশো, পাঁচশো, সাতশো, তারও বেশি। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত স্পষ্ট, জাযাউ সাইয়াতিন, গুনার বদলা প্রতিদান হবে বেমিসলিহা, তার অনুরূপ, যেমন করে যতটা করবে তার সমান। ওয়া তারহাকুহুম জিল্লা, আর যারা গুনাহগার পাপিষ্ঠ তাদের কি আচ্ছাদন করবে লাঞ্ছনা, লাঞ্ছনা বিচার দিবসে ঢেকে ফেলবে, জাহান্নামে কবরের জীবনে মওতের সাথে সাথে লাঞ্ছনা ঢেকে ফেলবে, মওতের ফেরেশতা আযাবের ফেরেশতা দেখলেই লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে। মা লাহুম মিন আল্লাহ মিন আসিম, আল্লাহর কবল থেকে তাদেরকে কোন রক্ষাকারী হবে না, আল্লাহর আযাব থেকে কোন শক্তি রক্ষা করতে পারবে না। কান্নামা উশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, এমন তাদের চেহারা মলিন হবে যে যেন তাদের চেহারা মুখমন্ডলগুলিকে ঢেকে দেওয়া হয়েছে বা ঢেকে নিয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, কিতাআম মিনাল লাইলি মুজলিমা, অন্ধকার রাতের টুকরোগুলি দিয়ে। কিতা কিতাআতুনের বহু, কিতা পিসকে বলা হয়, হ্যাঁ হাব্বাও বলে, কাম হাব্বা, পানি চাইছে না, কাম হাব্বা বলছে না, আর কাম কিতাও বলে, কিন্তু আপনারা হাব্বাটাই বেশি বুঝেন, আজকাল হাব্বা চলে এসছে। কিতাআতুন মানে পিস, কিতা মানে পিস, কিতাআতুনের বহু বচন হচ্ছে কিতাউন। তাহলে অন্ধকার রাত শুধু না, অন্ধকার রাতের টুকরোগুলি তাদের চেহারাকে যেন কি করেছে, ঢেকে ফেলেছে। অন্ধকার রাত যদি কারো চেহারা ঢেকে নাই তো কিছুই দেখা যায়, নিজের চেহারা নিজেই দেখতে পায় না, তো অন্য লোক আর কি দেখবে, ঠিক কিনা? জি। আর তাও যদি এক টুকরো দিয়ে না, কয়েক টুকরো দিয়ে ঢাকা হয়, ঢাকনার উপর ঢাকনা, অন্ধকার রাতে ঢাকনার উপর ঢাকনা দিয়ে ঢাকা হয়, এইরকম ভাবে লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে এই গুনাহগার পাপিষ্ঠদেরকে। উলাইকা আসহাবুন নার, আর ওরাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিয়া খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দারা দেখবে এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে, একটি হাদিস আপনাদেরকে শোনাই। মুসনাদে আহমদে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ইল্লাযিন আহসানুল হুসনা ওয়া যিয়াদা, আর তারপরে ইযা দাখাল আহলুল জান্নাতিল জান্নাত ওয়া আহলুন নারিন নারা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। নাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান, জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতি আছে, ওয়াদা আছে, প্রমিস আছে। ইউরিদ আইন জেজা কমু, আল্লাহ চান আজকে সে প্রতিশ্রুতি পূরণ করবেন, ওয়াদা পুরা করবেন, আল্লাহ দেবেন তোমাদেরকে সে ওয়াদা পুরা করে। ফায়াকুলু না, তখন জান্নাতিরা বলবে, ওয়ামা হুয়া, সেটা আবার কি, জান্নাত তো পেয়ে গেছি, জান্নাত তো পেয়ে গেছি, আলাম আলাম ইউসাক্কিল মাওয়াজিনা, না না, আল্লাহ কি আমাদের নেকির দাঁড়ি পাল্লাকে ভারী করে দেননি, নেকির দাঁড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাত পেয়ে গেছি। তারপরে বলে আলাম ইউবাইয়িজ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাকে শুভ্র করেছেন, সাদা উজ্জ্বল করেছেন, আল্লাহ আমাদের চেহারাকে কি করেছেন, উজ্জ্বল করেছেন। কোরআনে কারিমে রয়েছে যে জান্নাতীদের ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কিয়ামতের দিনে দুই শ্রেণীর মানুষ হবে, কিছু চেহারা বড় উজ্জ্বল হবে আর কিছু চেহারা কি হবে, তাসওয়াদ্দু, কালো মলিন হয়ে যাবে, কালিমা ছেয়ে থাকবে। ফাআম্মাল্লাযীনা সওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারাগুলি একবারে কালো হয়ে থাকবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে শাসনামূলক বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের সুযোগ পাওয়ার পরে তোমরা কুফরি করেছ, সুতরাং তোমরা এই শাস্তি পেতে থাকো। ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত ওজুহুহুম ফা ফী রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদুন, আর যাদের চেহারাগুলি উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে চিরকাল থাকবে। আল্লাহ যেন আমাদের চেহারাকে উজ্জ্বল করেন, আল্লাহ আমাদের চেহারাকে জাহান্নামের উপর হারাম করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতিরা বলবে যে আল্লাহ তোমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, ওয়ায়ুদখিলনাল জান্নাত, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দাখিল করেননি, পেয়ে গেছি জান্নাত, ওয়ায়ুজিরনা মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেনি, আর কি দেবেন। কালা ফায়ুকশাফু লাহুমুল হিজাব, তখন আল্লাহর সামনে যে পর্দা রয়েছে সে পর্দাকে আল্লাহ খুলে দেবেন, ফায়ানজুরুনা ইলাইহি, তখন জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, দেখবে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আতাহুমুল্লাহু শাইয়ান আহাব্বা ইলাইহি মিনান নাযরি ইলাইহি, আল্লাহ তাদেরকে এর আগে যতগুলি নিয়ামত দিয়েছেন এই আল্লাহর দর্শনের চাইতে, আল্লাহর সাক্ষাতের চাইতে, আল্লাহর মোলাকাতের চাইতে বড় প্রিয় নিয়ামত আর কিছু তাদেরকে দেওয়া হয়নি। ওয়ালা আকাররা লি আয়নহিম, আর এমন কোন বড় নিয়ামত দেওয়া হয়নি এর চাইতে, যা দিয়ে চক্ষু শীতল হইতে পারে, অর্থাৎ তাদের চক্ষু সবচেয়ে বেশি শীতল হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনে দিদারে সাক্ষাতে ধন্য হবে, কামিয়াব হবে। আল্লাহ যেন তাঁর মোবারক চেহারা আমাদেরকে নজর দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমের ঈমান আমল যেন দাঁড় করেন, তার রহমতে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল তার দর্শন তার দিদার আমাদেরকে যেন নসিব করেন। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, শুধু মুসনাদে আহমদে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস, এটা শুনে রাখেন যারা তাফসীর ইবনে কাসির পড়বেন তাদের জন্য গবেষণামূলক কথা, হাদিস আছে বুখারীতে, হাদিস আছে মুসলিমে, কিন্তু উনি শুরু করেন যে এই রেওয়ায়ত করেছেন এই হাদিসটি কি ইমাম আহমদ, এরকম কথা বলেন। এটা তো রহস্য, কেন ইমাম আহমদের মুসনাদ আহমদের চাইতে মূল্যবান কিতাব বুখারী মুসলিম, তো বলতেন শুরুতে বলতেন যে এটা হাদিস বুখারীতে আছে মুসলিম ওইটা না করে রাহু ফামিন যালিকা মা রাহুল ইমাম আহমদ আন সুহাইব, সুহাইব সাহাবী বর্ণনা করছেন, মুসনাদ আহমদ বর্ণনা করেছেন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম করছেন। তারপর শেষখানে গিয়ে বলছেন ওয়াহা কাযা রাহু মুসলিমুন ওয়া জামা, এইভাবে ইমাম মুসলিমও সহি মুসলিম বর্ণনা করেছেন, কেন কোন জায়গায় বললেন ওয়াহুয়া ফি সহিহাইন, হাদিসটা বুখারী মুসলিম আছে। এর রহস্য হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদে 40,000 হাদিস রয়েছে, এই মুসনাদ আহমদ গোটাটাই ইবনে কাসিরের মুখস্থ ছিল, যাতে যেটা বেশি ভালো মুখস্থ ছিল উনি যার যেটা যত ভালো মুখস্থ সেটা পেশ করে, এখন আমি আমার আলোচনাতে যেটা বেশি মুখস্থ সেটা না পেশ করব। তো উনি যখন তফসির লিখতেন তখন প্রথমে শুরু করতেন ইমাম আহমদ মুসনাদ আহমদ আছে, কারণ ওটা বেশি মুখস্থ আছে মুসনাদ আহমদে আছে, আর তারপরে তখন দেখতেন যে এটা তো বুখারী তো আছে রে আর এটা মুসলিমও তো আছে, তখন বলতেন যে এটা ওয়াহাবি বুখারী ওয়াহাবি মুসলিম, এরকম চিন্তা করেন যে এরা কি যেমন তন মুফাসসির, আর আজকাল এক শ্রেণীর মডার্ন বক্তার রয়েছে আর মডার্ন ধর্মকর্ম করে, তারা তফসির ইবনে কাসির পড়তে বলবেন আপনাকে, বলবে যে ওই পড়ো কি পড়ো তৌফিমুল কোরআন পড়ো, আর না হয় বলে ফিজল আলীর কোরআন পড়ো, যেগুলোতে যুক্তি ছাড়া কোন হাদিস দিয়ে তফসির করা হয়নি, তফসির রায় মতামত ছাড়া নিজের মতামত ছাড়া কোন একটা আয়াত হাদিস দিয়ে তফসির করে দেয়, এইরকম তফসিরগুলো পড়তে, তারপরে এই তফসিরগুলিতে ভুলে ভরা আছে, আকিদার ভুল ভরা আছে, যার ফলে কখনো ধোকা খাবেন না যে কোন বড় ব্যক্তি আপনার কাছে বলে দিয়েছে যে তফসিরুল কোরআন পড়ুন। হ্যাঁ, ইসলামের নামে রাজনীতি করলে তফসিরুল কোরআন পড়ুন, ইসলামের নামে যদি রাজনীতি করতে হয় আর অপব্যাখ্যা করতে হয় কামতের দিনের, তাহলে ফিজল আলীর কোরআন পড়ো সৈয়দ কুতুবের, কথা বোঝা গেছে? ওগুলো কিতাব সাধারণ লোকের পড়া যাবে না, নাহলে বিভ্রান্তির শিকার হবেন। ওইসব তফসির যদি কোন আলেম পড়ে যার ক্ষমতা আছে, আলেম মানে ভালো আলেম, যাচাই বাছাই করতে পারবে, তার কাছে কষ্টিপথর আছে যে না রে এখানে ভুল করছে কিন্তু, এখানে আমাকে ধোকা দিচ্ছে, এখানে কিন্তু ভুল পথে আমাকে নিয়ে যাচ্ছে, সে পড়তে পারে, সাধারণ লোক ওইসব তফসির পড়বে না যে দুটো তফসির না বিশেষ করে বললাম। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম, স্মরণ করো সেই দিনকে যেদিন তাদেরকে একত্রিত করব জামিয়ান সকলকে, সুম্মা নাকুল তারপরে বলবো আল্লাযীনা আশরাকু, মুশরিকদেরকে আল্লাহ বলবেন মাকানাকুম মানে তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো, তোমরা নিজ জায়গাতে অবস্থান করো, সরবে না, আন্তুম অশরাকাউকুম তোমরা এবং তোমাদের অংশীরা, অর্থাৎ দেবদেবীর পূজা করেছো অথবা উলিয়া উলিয়ার পূজা করেছো, কবর মাজারের পূজা করেছো, ওই কবরওয়ালারা থাকো ওইখানে, আর কবরওয়ালারা যদি সাপোর্ট করে থাকে, মনে রাখবেন যে যদি ওরা সমর্থন করে থাকে বিশেষ করে, আর সমর্থন না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দেখানোর জন্য যে দেখো যাদের পূজো করতে যেই মাজারগুলি পূজা করতে তো ওরা তো অস্বীকার করছে, যেই নেক লোকগুলির মূর্তি বানিয়ে পূজা করতে তারা তো অস্বীকার করছে, ওইটা দেখাবার জন্য জমা করবেন এক জায়গায় মুশরিকদেরকে, আর মুশরিকদের যেসব উপাস্যগুলি আছে সেগুলি মূর্তির আকারে হোক অথবা জীবিতর আকারে হোক অথবা কবর মাজারের আকারে হোক, আল্লাহ সবগুলিকে একত্রিত করবেন এই লোকগুলিকে, ফাজাইয়ালনা বাইনাহুম, আল্লাহ পাক বলছেন অতঃপর তাদের মাঝে আমি পৃথক করে দেব মানে আলাদা আলাদা করে দেব, এক জায়গায় জমা করবো, জমা করার পরে দেখিয়ে দেবো যে এগুলোর পূজা করতে তোমরা, এগুলির উপাসনা করতে, এই এই এই তুমি তোমরা এদেরকে সেজদা করতে, হ্যাঁ এদেরকে ডাকতে, এ দেখিয়ে দেওয়ার পরে তাদের আলাদা আলাদা করে দেব, কেউ কারো সাহায্য সহযোগিতা করতে পারবে না, কাজে আসবে না। তারপরে কি হবে শোনেন, ওয়াকালা শোরাকাহম, তাদের অংশীরা বলবেন মানে এই দেবদেবীগুলি বলবে, উপাস্যগুলি বলবে, এ মাজারওয়ালা জিলানি চিস্তি বলবে, এরা কি বলবে শোনেন, মা কুনতুম ইয়ানা তাবুদুন, ঈসা আলাইহিস সালাম বলবেন জি হ্যাঁ যাদের পূজা করা হয়েছে, এরা কি বলবে, মা কুনতুম ইয়ানা তাবুদ, ওদেরকে সম্বোধন করে একত্রিত করা হয়েছে, বলবে তোমরা আমাদের পূজা করতে না, আমাদের উপাসনা করতে না, আমরা তো জানি না, আমার তো খবর রাখে না যে আমাদের উপাসনা তোমরা করতে, আমরা তো আমরাই তো আল্লাহর ইবাদত করেছি, তোমরা কিসের আমার পূজা করেছো? মা কন্ত মিয়ানা তা বলুন ফাকাফা বিল্লাহ শাহিদাম বাইনানা অবাইনাকুম। তাহলে শোনো, এখন ঝগড়া শুরু হইল। এরা বলছে না আমরা এদের উপাসনা করেছি, লাতুজার উপাসনা করেছি, আমরা এই বাবাকে ডেকেছি, বাবা আমাদের উদ্ধার করবে, হ্যাঁ বাবার শিক্ষা বাবার আদর্শ সেটা ছিল। আর এ বলছে না আমি বলিনি। দুই দিক থেকে যখন তর্ক শুরু হয় এ বলছে আমরা বলিনি, হ্যাঁ মাজারওয়ালাগুলো বলবে যে আমরা এইসব করতে বলিনি। আর বলছে না আমাদেরকে শিখিয়ে এটাই আদর্শ শিখিয়েছিল, এইসব করেছে। এই ঝগড়া মিটবে কি করে? তখন এরা বলবে দেব দেবী আর উপাস্যগুলি আর ওই মাজারওয়ালারা ওই পীরগুলো বলবে, পীর মানে তো আবার বুঝতে পারে, পীর মানে তো আবার বাতিল দিকে চলে যাচ্ছে, ভালো লোক যাদের পূজা করা হয়েছে তারাও বলবে কি বলবে যে দেখো তাহলে সাক্ষী লাগে, সাক্ষী আল্লাহ ছাড়ার বড় সাক্ষী কি আছে? এ তখন বলবে আল্লাহ বলছেন, তখন ওরা বলে ফাকাফা বিল্লাহে শাহিদাম বাইনানা ও বাইনাকুম, আল্লাহই যথেষ্ট আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে। আল্লাহকে সাক্ষী করো, আল্লাহ যদি বলেন যে আমরা পূজা করতে বলেছি কবর মাজারের, আর আমরা এইসব মূর্তির পূজা করতে বলেছি, লাতুস আমরা ভালো মানুষ ছিল এককালে, এগুলো সব মানুষ ছিল, নূহ আলাইহিস সালামের যুগের কথা, নূহ আলাইহিস সালামের যুগে ওইগুলো সব নেক লোক ছিল, কিন্তু ওদের মূর্তি বানিয়ে পূজা শুরু হয়েছে। ওরা সকলে বলবে যে আল্লাহ সাক্ষী, আল্লাহকে আল্লাহ বলুক, আল্লাহ যদি বলে যে আমরা বলেছি তোমাদেরকে এগুলো করতে তাহলে আমরা আসামি, আমরা জাহান্নামে যাব। আর যদি আল্লাহ বলে না এরা বলেনি, তোমরা এইসব বানিয়ে ধর্ম বানিয়েছ, মাজার পূজার ধর্ম বানিয়েছ, মানুষ পূজার ধর্ম বানিয়েছ, তাহলে তোমরা অপরাধী। এই সাক্ষী বানাবে আল্লাহকে। ইনকুন্নান ইবাদাতিকুম লাগাফিলিন, এমনকি তোমাদের এই উপাসনা থেকে আমরা উদাসীন ছিলাম, বেখবর ছিলাম। আমাদের খবরই ছিল না যে কবরে মাজার, কবরকে মাজার বানিয়েছিল আর পাকা করেছিল আর তফ করতে আর এসে খাসি মোরগ জবাই করতে আর আমার কাছে ছেলে চাইতে, রোগ রোগের আরোগ্য চাইতে, আমরা এইসব জানতাম না, গাফিল ছিলাম, বেখবর ছিলাম। হোনালে কাতাবুল্লু কুল্লু নাফসিন, সেখানে প্রত্যেক ব্যক্তি পরীক্ষা করে নেবে নিজেকে, মানে প্রত্যেক ব্যক্তির তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে। শাব্দিক অর্থ বালা এগুলো মানে পরীক্ষা করা অভিজ্ঞতা, আর এর ভাব অর্থ হচ্ছে জেনে নেওয়া, তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়, জানা যায় না, যায় না, হ্যাঁ হ্যাঁ, তো ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। যেমন আমরা বলি ভাই আমার এটা তিক্ত অভিজ্ঞতা আছে, মানে আমার এরকম হয়েছে, পরীক্ষার পরই বলছি যে এরকম করলে কখনো ভালো হয় না, জানা আছে আমার। তো হোনালে কাতাবুল্লু কুল্লু নাফস, সেখানে প্রত্যেক ব্যক্তি নিজে তিক্ত অভিজ্ঞতা পেয়ে যাবে বা করে নেবে, জেনে নেবে। মা আসলাফাত, ওই সব কাজকর্ম সম্পর্কে যা অতীতে করেছে, যে সব পাপ করেছে, শিরক করেছে, সব এখন তিক্ত, আইরে সব তো ভুল করেছিলাম, এই মাজার পূজা করেছিলাম ভুল, কবর পূজা করেছিলাম ভুল, পীর পূজা করেছিলাম ভুল, এই মূর্তি পূজা করেছিলাম ভুল, সব ভুল করেছি, গঙ্গা যমুনা পূজা করেছিলাম ভুল, লিঙ্গ পূজা করেছিলাম ভুল, সব বুঝে নিব। অরুদ্দু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। মাওলাহুমুল হক, যিনি তাদের প্রকৃত অভিভাবক। ওয়াদাল্লানহু মা কানু ইফতারুন, আর তারা যা রচনা করত, এই যে দেব দেবী রচনা করেছে, উপাস্য রচনা করেছে, পীর রচনা করেছে, এগুলো সব উধাও হয়ে যায়। মাজার রচনা করেছে, এটা হচ্ছে খাজা বাবা, এটা হচ্ছে গৌসুল আজম, এটা হচ্ছে গরিবের দাতা গরিব নামাজ, এটা হচ্ছে দস্তগীর, এটা হচ্ছে পিরানে পীর, সব উধাও হয়ে যাবে, তাদের থেকে সরে যাবে। কুল মা ইয়ারজুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী বলো যে তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে কে রেজিক দান করেন? আম্মা ইয়ামলিকু সামা ওয়াল আবসার, আমি আর কে তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিক? হ্যাঁ, আল্লাহ ছাড়া কি অন্য কোন মালিক রয়েছে? অমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আর কে জীবিতকে মৃত থেকে বের করে? জীবিতকে মৃত থেকে বের করা যেমন ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়া, হ্যাঁ বীর্য থেকে মানুষ পয়দা হওয়া বা যেকোনো মখলুক পয়দা হওয়া, বীর্য মৃত, আর ওদের থেকে হ্যাঁ 40 দিন পরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 120 দিন হলে তখন রু আসছে তাতে জীবিত, আর তারপরে তার বিপরীত ইউখরিজুল মাইয়িত মিনাল হাই, আর মৃতকে বের করেন কে মিনাল হাই, জীবন্ত থেকে, জীবিত থেকে মৃতকে বের করা, যেমন মুরগির পেট থেকে ডিম বের হওয়া, এইরকমই মৃত বের হওয়া জীবিত থেকে, যদি গাছের প্রাণ মনে করেন গাছ থেকে যে দানা হচ্ছে শুকনো দানা ইত্যাদি ইত্যাদি, দানা থেকে দানা মৃত, দানা থেকে গাছ জন্মাচ্ছে, হ্যাঁ আঁটি থেকে হ্যাঁ গাছ জন্মাচ্ছে ইত্যাদি। অমাই ইয়দাব্বিরুল আমরা, আর কে আছে হ্যাঁ যিনি সব কাজ পরিচালনা করেন? একমাত্র আল্লাহ, ফাসায়াকুলুনা, সমস্ত এই আরব মুশরিকরা বলবে মক্কার মুশরিকরা আল্লাহ, এসব কাজ আল্লাহ, তার আল্লাহ রুবুবিয়াতে আল্লাহর কাজে মক্কার মুশরিকরাও শিরিক করত না। ফাকুল হে নবী বলো আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? যখন আল্লাহ এসব কাজ করেন তোমার দেব দেবীর পূজা কেন? আল্লাহ যখন এইসব কাজ রুবুবিয়াত যখন আল্লাহর, আল্লাহর কাজে আল্লাহ এক, তো আল্লাহর ইবাদত আল্লাহর একত্ব তাওহীদে উলুহিয়াত প্রতিষ্ঠা করো। গত সপ্তাহে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়াতের দলিল পেশ করেছেন উলুহিয়াতের ক্ষেত্রে। আল্লাহ যখন মালিক, তাহলে মালিকের শুকরিয়া আদায় করবে না যে মালিক না গোলামের শুকরিয়া আদায় করবে, যে আপনাকে চাকরি দিয়েছে, যে আপনাকে ভিসা দিয়েছে তার শুকরিয়া আদায় না করে, যদি আপনার সমতুল্য একটা লেবারের যদি আপনি শুকরিয়া আদায় করেন তো কেমন হবে? ফাজালিকুমুল্লাহ, তিনি তো হচ্ছেন আল্লাহ তোমাদের রব আল হক প্রকৃত। হামাজাবাদ আল হক ইল্লা জালাল, প্রকৃত সত্য পরে আর কি হইতে পারে? হামাজাবাদ আল হকের পরে, সত্যের পরে গুমরাহি ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নেই। ফান্না তুসরাফুন, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? কাজালিকা হাক্কাত কালিমাত রব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। এইভাবেই হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালকের কথার বাস্তবায়ন হয়েছে ওই সব লোকদের উপর যারা পাপাচারে লিপ্ত হয়েছে, যে আন্নাহুম লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। যারা বড় ফাসেক হয়েছে অর্থাৎ কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে যে এরা চেষ্টাও করবে না, সুতরাং এর ফলনও ঘটবে না, এরা হেদায়ত হবে না। এখানে আমাদের তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, ভুল ভ্রান্তিকে মাফ করে দেন, হক কথা বলার তৌফিক দান করেন, হক অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।